السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والزاريات ذروة فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يوفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো মন্দ দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, মন্দ রাস্তা থেকে সতর্ক করেছেন এবং ভালো রাস্তায় চলার আদেশ প্রদান করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মানব জাতির জন্য সঠিক পথ সুস্পষ্ট করার উদ্দেশ্যে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন। আজকে তাফসীর করব সূরা জারিয়াতের। এই সূরা জারিয়াত যে সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জিন্দেগীতে নাজিল হয়েছে এবং এতে সাতটি আয়াত রয়েছে। আজকে হয়তো অর্ধেক তাফসীর হবে আর বাকি অংশটুকু আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে তাফসীর করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে চারটি বিষয়ের শপথ করেছেন আর এই শপথ করে তারপরে কেয়ামতের যে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন মানব জাতিকে কেয়ামত সম্পর্কে, পৃথিবী ধ্বংস হবে এবং একদিন আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, জবাবদিহি করতে হবে, এই যে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে মানুষের সাথে তাকে অকাট্যভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ কেয়ামতের বিষয়টিকে মানব জাতির জন্য অকাট্যভাবে পেশ করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ পাক কসম করে থাকেন তার সৃষ্টি থেকে বিভিন্ন বস্তুর কোন কিছুকে অকাট্যভাবে বলিষ্ঠভাবে বর্ণনা করার উদ্দেশ্যে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কিছু অবস্থা বর্ণনা করেছেন, তারপরে জান্নাতীদের অবস্থা, জান্নাতি কারা হবে এবং তাদের নিয়ামতের কথা, তাদের কিছু গুণের কথা, বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফেরেশতারা আগমন করলেন সেই ঘটনা সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে সেই ফেরেশতাগণ মালায়েকা যাবেন লূত আলাইহিসসালামের কাছে তার জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে, সেই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে উল্লেখ করেছেন। আর আজকে এতটুকু হয়তো তাফসীর হবে আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পাক তৌফিক দিলে এই সূরাকে সম্পূর্ণ করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াজারিয়াতি যারওয়াহ ফালহামিলাতি ওয়িকরা ফালজারিয়াতি ইউসরা ফালমুকাসসিমাতি আমরা, এই কয়েকটি বিষয়ে আল্লাহ পাক শপথ করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বস্তুর শপথ করেছেন, বস্তু উল্লেখ না করে বস্তুর গুণ উল্লেখ করেছেন। যেমন আপনার একটা নাম আছে আর গুণ আছে কিছু, নাম উল্লেখ না করে আল্লাহ পাক গুণ উল্লেখ করেছেন। যদি আপনার নাম হয় আব্দুর রহমান আর আপনি যদি টেলার হন তাহলে এটা আপনার গুণ। তো নাম আল্লাহ পাক উল্লেখ না করে গুণগুলি উল্লেখ করেছেন। এই জন্য এই আয়াতগুলির তাফসিরে দুটি মত হয়েছে যে কিসের গুণ আল্লাহ পাক উল্লেখ করেছে, এগুলি কোন বস্তুর গুণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিকে উল্লেখ করেছেন। একদল তাফসিরকার বলেছেন যে এগুলি হচ্ছে বাতাসের গুণ, মানে আল্লাহ পাক শপথ করেছেন বাতাসের, হাওয়ার শপথ করেছেন আর বাতাসের এই গুণগুলি জারিয়াত বাতাসের গুণ, হামেলাত উইকরা বাতাসের গুণ, ফল জারিয়াত তারপরে বাতাসের গুণ, মুকাসসিমাত আমরা মুকাসসিমাত বাতাসের গুণ, এই বাতাসের গুণগুলি উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাতাসের এই গুণগুলি রয়েছে সেই বাতাসের শপথ করেছেন। আর তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে যে পৃথিবী একদিন ধ্বংস হবে, কেয়ামত হবে, আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে, জবাবদেহি করতে হবে, সেই দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, এসব কথা সত্য লা সাদিক, এবং তা অবশ্যই সংগঠিত হবে। ইন্না দিনা লা ওয়াকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন বাতাসের, এই বাতাস দিয়ে তাফসির করলে তরজমা এইভাবে করবেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া যারিয়াতি যারওয়া, যারা ইয়াজরু মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, যারা ইয়াজরু মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া। কোরআন কারীমের একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তাজরুহু রিয়াহ, তাকে রিয়াহ মানে হচ্ছে বাতাস, রিহ বা রিয়াহ মানে হচ্ছে বাতাস, বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তো যারা ইয়াজরু থেকে তাজরু, তাজরুহু রিয়াহ, এখানে ইসিম ফাইল জমা মুয়ান্নাস, জারিয়াতুন থেকে জারিয়াত, হামিলাতুন ইসিম ফাইল থেকে হামিলাত, এরকম জারিয়াতুন জিন দিয়ে জারিয়াতুনের জমা হচ্ছে জারিয়াত, মুকাসসিমাত মুকাসসিমাতুনের জমা হচ্ছে মুকাসসিমাত। তাহলে এগুলি ইসিম ফাইল, জমা মুয়ান্নাসের সিগা, যারা গ্রামার বুঝেন তাদের জন্য বিষয়টি যাতে আরো স্পষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি শপথ, ওয়াও হচ্ছে শপথের জন্য, যেমন আরবরা শপথ করে ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, ওয়াল্লাহি, বাও শপথের জন্য আছে বিল্লাহি মানে আল্লাহর কসম, বিল্লাহি যদি আপনি বা কসমের জন্য ধরেন তাহলে বিল্লাহ মানে অনেক জিনিস, বিল্লাহ মানে আল্লাহর কসম করে বলছো তুমি, হ্যাঁ বিল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, বলে না কসম বিল্লাহ, মানে অনেক সময় কসম শব্দ না বলেও বিল্লাহ বললেও চলে। ইব্রাহিম আলাইহিস সালামের কসম তাল্লাহি, তা দিয়েও কসম আছে কোরআন কারিমে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তাল্লাহি লাকিদান্নাস নামাকুম, আল্লাহর কসম করে বলছি লাকিদান্নাস নামাকুম, তোমাদের এই প্রতিমা পুতুলের বিরুদ্ধে আমি যা করার করব। তো ওয়াল্লাহি যেমন আল্লাহর শপথ, বান্দা আল্লাহ ছাড়া অন্যের শপথ করবে না হারাম, কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের কসম করে তাহলে সেই ব্যক্তি শিরিক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে থেকে কসম করেন, আল্লাহ পাক তার সত্তারও শপথ করেছেন, সৃষ্টির মধ্যে থেকে শপথ করেন, কিন্তু আল্লাহ পাক শরীয়তের বিধান পালনের দায়িত্ব মানব জাতিকে দিয়েছেন, সুতরাং আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে। তার একটি ক্ষেত্র হচ্ছে কসম করা, কসম করা হচ্ছে ইবাদত, সুতরাং ইবাদত কার জন্য, একমাত্র আল্লাহর জন্য, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সে গায়রুল্লাহর জন্য ইবাদত করে ফেলল, সেই জন্য আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক, মানে হালাফে গায়রুল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করবে সে ব্যক্তি শিরক করবে। ওয়াজারিয়াতে আসলে এখানে তাহলে যখন বাতাসের গুণ এগুলি সেফাত এগুলি, তাহলে মৌসুফ বাতাস শব্দটি এখানে তাহলে আরবিতে উজ্জ আছে, মাহজুফ আছে, আসলে আছে ওয়াজারিয়াতে, ওয়ার রিয়াহে আজারিয়াতে, ওয়ার রিয়াহে জারিয়াতে জারওয়া, আমি এমন বাতাসের শপথ করি যে বাতাস দ্রুত বেগে উড়িয়ে নিয়ে যায়, ধুলোবালিকে উড়িয়ে নিয়ে যায়, খড়কুটিকে উড়িয়ে নিয়ে যায়, গাছপালাকে আরো প্রবল বেগে আসলে গাছপালা বাড়িঘর উড়িয়ে নিয়ে যায়, অনেক কিছু উড়িয়ে নিয়ে যায়। ওয়াজারিয়াতে জারওয়া, এমন বাতাসের শপথ করি যে বাতাসের একটি অবস্থা হচ্ছে যে খুব প্রবল গতিতে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে তা অনেক কিছু উড়িয়ে নিয়ে যায়, এই যারা জারিয়াত মানে উড়িয়ে নিয়ে যাওয়া, জারওয়া প্রবল বেগে বা দ্রুত গতিতে যে বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই বাতাসের শপথ করি। ফালহামিলাত ইকরা, মনে রাখবেন যে এই সবগুলি গুণ হচ্ছে কিসের বললাম, বাতাসের, এটি হচ্ছে একটি তাফসীর। ফাল হামিলাত ইকরা, তো হামালা ইহমেলো মানে, যেমন যারা এগুলো মানে বললাম উড়িয়ে নিয়ে যাওয়া, হামালা ইহমেলো মানে বহন করা, এই জন্য কুলিকে হাম্মাল বলে আরবি ভাষায়, কুলি বুঝেন তো না, কুলিকে হাম্মাল বলা হয়। ফাল হামিলাতে হামালা ইহমেলো মানে হচ্ছে বহন করা, উঠানো, তো ফাল হামিলাতে ইকরা, ইকরান মানে হচ্ছে বোঝা, করুন বা ওয়াকরুন মানে হচ্ছে বোঝা, আল্লাহ পাক বলেছেন তাদের কানের উপর বোঝা আছে এজন্য শোনে না, এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফি আযান ওয়াকরুন উল্লেখ করেছেন, আর ওয়াকরুন এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, তো ওয়াকর পড়েন আর ওয়াকর পড়েন, যেমন রিজরুন আর ওয়াজরুন দুটোর মানে বোঝা হয়, ওয়ালা তাজরু ওয়াজরুন রিজরা ওখরা, এইরকমই ওয়েদা মানে বিদায় আর ওয়াদা মানে বিদায়, হাজ্জাতুল ওয়েদাও পড়া যায় আর হাজ্জাতুল ওয়াদাও পড়া যায়। আল বেদা করা মানে বিদায় দেওয়া আরবি ভাষায়, আর আল ওয়াদা ওয়াই কাসরা দিয়ে আর ওয়াই ফাতা দিয়ে জবর দিয়ে হয়। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ফালহামিলাতি, ফা মানে অতপর বা তারপরে, আল্লাহ পাক বলছেন অতপর এমন বাতাসের শপথ করি যেই বাতাস কি করে বোঝা বহন করে থাকে, বোঝা বহন করে। বাতাস কোন বোঝা বহন করে বলতে পারেন? করে মেঘমালার বোঝা বহন করে। মেঘ আকাশে দেখলে না আমার মাথার সামনে ছিল, দামদামের উপরে ছিল, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, আর এমন বাতাস আসলো যে উড়িয়ে এই ভারী বোঝা বহন করে নিয়ে চলে গেল রিয়াদের দিকে, নিয়ে চলে গেল বাহরাইনে, নিয়ে চলে গেল সমুদ্রের উপর, পাশে সমুদ্র আছে, ইচ্ছালে দামদামে কোন বৃষ্টি হলো না, অথচ কিছুক্ষণ আগে মেঘমালা দেখছিলেন, এই মেঘমালার বোঝা বহন করে কম বৃষ্টি কম বেশি নিয়ে চলে গেল। এটা হচ্ছে বাতাসের একটি গুণ, আল্লাপাক এই গুণগুলি উল্লেখ করেছেন। বাতাস দ্রুত বেগে উড়িয়ে নিয়ে যায় প্রথম গুণ আল্লাপাক উল্লেখ করেছেন, তারপরে বাতাস কি করে এই ভারী বোঝা বহন করে, আর মেঘমালার বোঝা বড়ই ভারী বোঝা, এই আকাশে কত যে মেঘ রয়েছে, মেঘ দিয়ে যখন আপনারা তো ফ্লাই করেছেন উড়েছে উড়োজাহাজে সবাই উড়ে এসছেন, কারণ বিদেশে এসছেন প্রবাসী হয়ে, কিন্তু রাত্রে অন্ধকার হয়তো বুঝতে পারেন, দিনে যদি উড়ে থাকেন আর মেঘের মধ্যে যে প্লেনটা যাচ্ছে, কত যে মেঘ আর মেঘ, মেঘের উপরে যখন চলে গেল কত যে থাক থাক হয়ে মেঘ হয়ে আছে, আল্লাহ পাক ভালো জানে। এই মেঘমালাকে উড়িয়ে এক জায়গা থেকে এক এলাকা থেকে এক দেশ থেকে আর এক দেশে নিয়ে চলে যায়, বড় আশা করে বসেছিলেন আর বৃষ্টির দরকার ছিল, ওফ বৃষ্টি হবে, কারণ মেঘ দেখছি খুব ঘন মেঘ, এমন বাতাস আসলো যে সব উড়িয়ে নিয়ে গেল, মেঘ মোটেই হলো না, আশা বৃষ্টি হলো না, আর বৃষ্টির আশা করে বসে থাকলেন। তাহলে আল্লাহ পাক বলছেন যে এমন বাতাস, অতপর এমন বাতাসের শপথ করি যে বাতাস কি করে বোঝা বহন করে থাকে। ফালজারিয়া তিসরা, অতপর এমন বাতাসের শপথ করি, আলজারিয়া তিসরা যারা ইজরি মানে হচ্ছে প্রবাহিত হওয়া, যারা ইজরি চলমান হওয়া, আর ইউসরা মানে সহজ, ইন্নাম আল উসরে ইউসরা, আল্লাহ পাক আমাদের একটি সূরাতে বলেছেন ইন্নাম আল উসরে ইউসরা, নিশ্চয়ই যখনই কঠিন, কঠিনের পরে কি রয়েছে, সহজ রয়েছে, সরলতা রয়েছে, ইউসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাদ দীন ইউসরুন, দীন ইসলাম হচ্ছে অত্যন্ত সহজ, পালনকারীর জন্য সহজ, এমন কিছু নেই যেটা কঠিন অসম্ভব না, প্রত্যেকে পালন করতে পারবে, দিনে বৈরাগ্যবাদ নেই, এজন্য সন্ন্যাসীবাদ নেই, পানাহার করবেন না, বনে জঙ্গলে বাস করবেন, বিবাহ শাড়ি করবেন না, আপনার যৌন চাহিদাকে একবার দমন করে আপনি সর্বনাশ করে দেবেন, ইসলামে নেই সব। গোসল করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন না, এসব ইসলামে নেই, দিন খুব সহজ, গোস্ত খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, জীব হত্যা মহাপাপ, দিন ইসলামের নেই, এটা মানবরচিত ধর্মে রয়েছে, আল্লাহ পাক নাযিল কৃত ধর্মে নেই, তাই না? কোন গোস্ত খাবে না, মাছ খাবে না, শুধু সবজি খাবে, ইসলামে নেই, অথবা খাবে না, উপবাস করবে, দিনের পর দিন উপবাস করবে, ইসলামে নেই। ইসলামে সিয়াম রয়েছে, রোজা রয়েছে, 12 ঘন্টা 14 ঘন্টা যেটা প্রত্যেকে পারবে, এমন কোন ইবাদত নেই যেটা মানুষের জন্য করা বড়ই কষ্টকর বা অসম্ভব। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছেন যে কোন মানুষকে আল্লাহ এমন কোন দায়িত্ব দেননি আর দেন না যেটা তার সাধ্যের বাইরে। ফালজারিয়াত ইউসরা বলছেন ইউসরা মানে তাহলে সহজ, ফালজারিয়াত ইউসরা অতপর এমন বাতাসের, এখানে আছে ফালজারিয়াতে মানে ফাররিয়াহিল জারিয়াতে, যেমন ফালহামেলাতে ফাররিয়াহিল হামেলাতে করা, এভাবে উজ্জ্বল আছে, এমন বাতাসের শপথ করি যা শান্তভাবে ধীর গতিতে প্রবাহিত হয়। বাতাস মাঝে মাঝে শান্ত বাতাস, ঠান্ডা লাগছে, বাতাসে কষ্ট হয় না, লু বাতাস নয়, গরম বাতাস নয়, ঠান্ডা বাতাস, আর আরাম লাগছে, আর খুব এত জোরে প্রবাহিত হয় না যে ধুলোবাড়ি উড়িয়ে নিয়ে এসে একবারে চোখ মুখ আখে ঢুকে যাচ্ছে, এমন নয়, তাই না? কত আরামদায়ক বাতাস, ওই বাতাসে আল্লাহ ফাকরাবুল আলমিন অবস্থার এই গুণ উল্লেখ করে শপথ করেছেন, ফাল জারিয়াতি ইসরা ফাল মুকাসসিমাতি আমরা, অতপর এমন বাতাসের শপথ করি যা কাজকর্ম বন্টন করে। বাতাসও কাজকর্ম বন্টন করে, কিভাবে? বাতাস যখন যেমন হয় তখন সেরকম কাজ করেন। ঝড় হইলে যে সবাইকে আম গাছ আছে আম কোড়াতে চলে যায়, আমরা ছোটকালে খুব আম কুড়িয়েছি, ঝড় হইলে দৌড়, ঝড় দিলে ঝড় হলে মানুষ লুকায় আর আম বাগানে দৌড় দেয় মানুষ ঝুঁকি নিয়ে, অথচ ডাল ভেঙে পড়বে গাছ ভেঙে পড়বে, কত ঝুঁকি রয়েছে। দেখেন কাজ বন্টন। আর কোন এলাকায় লোক যদি মরুভূমিতে থাকে ধুলোবালিতে থাকে তো লুকাবার চেষ্টা করছে, কোথায় লুকাবো এই ধুলোবালি থেকে বাঁচবো, ঝড় এসছে ঘুরে উড়িয়ে নিয়ে যাবে, চোখ মুখে নাকে ধুলো ভর্তি হয়ে যাবে, তাহলে ধুলো থেকে বাঁচতে হবে। ফল মুকাসসিমাতি আমরা, বাতাস কাজ বন্টন করে, বাতাস অনেক সময় রহমত নিয়ে আসে, তখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হলে চাষিদের কাজ শুরু হয়ে যায়, কাজ বন্টন করে দিল চাষিদের, এখন চাষ মাঠে নামো। বাতাস কখনো কখনো আজাব নিয়ে আসে, যখন আজাব নিয়ে আসে তখন কাজ আলাদা হয়ে যায়, সুবহানাল্লাহ, তখন বাইরের লোকেরা দূর থেকে এসে ত্রাণ নিয়ে আসে, বাঁচাও এদেরকে, বাঁচাও, রক্ষা করো, ঘর বাড়িতে চাপা পড়ে আছে, ধ্বংস হয়ে গেছে, দেখি এর মধ্যে কিছু জীবিত মানুষ থাকতে পারে, মহিলা শিশু থাকতে পারে। আমরা এই ঝড় বাতাস মাঝে মাঝে এমন হয়ে আসে যে বিভিন্ন অবস্থার সৃষ্টি করে, তখন কাজ বন্টন হয়ে যায় মানুষের। মানে ভাগ করে দেওয়া, এমন বাতাসের শপথ যা কাজকর্ম ভাগ বন্টন করে দেয়। নিঃসন্দেহে যেই ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তা চির সত্য, সাদেক, অবশ্যই সত্য হবে। ওয়াদা করা হয়েছে কিয়ামত অবশ্যই আসবে যাতে কোনো সন্দেহ নেই, আল্লাহ সাতাতা কোনো করিবা, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী, ইকতারাবাতি সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে, অনশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, আল্লাহ পাকের ওয়াদা নেই, আল্লাহ পাকের ওয়াদা, একদিন আল্লাহর সামনে হাজির হইতে হবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক ইন্নামা তু আদু না, যে প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছে লা সাদিক, তা অবশ্যই সত্য। ওয়া ইন্না দ্বীন লা ওয়াকে, দ্বীন মানে দ্বীন ইসলাম হয়, আর দ্বীন মানে জাজা প্রতিদান হয়, এখানে দ্বীন ইসলামের অর্থে নয়, দ্বীন মানে জীবন বিধান, দ্বীন মানে ধর্ম ইসলাম, সেই অর্থে নয়, এখানে এখানে দ্বীন মানে হচ্ছে জাজা প্রতিদান। সুরা ফাতিহা অনেকে চিন্তা করেননি, পড়ছেন মালিক ইয়াউমিদ দিন, কিন্তু এই দিন কোন দিন হয়তো চিন্তা করেননি, কারণ মন্ত্রের মতো সুরা ফাতিহা পড়েন, তফসির তো পড়েন না, বুঝারতে চেষ্টা করেন না যে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কি বলছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ দিন, এর মানে কি? মালিক যিনি, আল্লাহ পাক মালিক কিসের? ইয়াউমিদ দিনের, মানে ধর্মের দিনের, জীবন বিধানের দিনের, না তাহলে ওই অর্থ এখানে প্রযোজ্য নয়, চলবে না, ওই অর্থ এখানে অচল। মালিক ইয়াউমিদ দিন, মালিক ইয়াউমিল জাযা, দিনের জায়গায় জাযা রেখে দেন, অর্থ ফিট, প্রতিশব্দ, প্রতিদান দিবসের আল্লাহ পাক মালিক, একক মালিক। দুনিয়াতে অনেকে মালিক আছে, আপনি আপনার পরিবারের মালিক, বাড়ির মালিক, জমি জায়গার মালিক, সম্পদের মালিক, রাজা দেশের মালিক, রাষ্ট্রপতি দেশের মালিক, মন্ত্রী তার ডিপার্টমেন্টের মালিক, মুদির ম্যানেজার তার কোম্পানির মালিক, হ্যাঁ, এইসব ছোটখাটো মালিক দুনিয়াতে আছে, তাতে অনেকে ধোকা খেয়ে যায় যে সব মালিকদের রাজি করলেই হয়তো আমি সুখী হয়ে পড়ব, কিন্তু একক মালিক যেখানে আল্লাহ পাকের মালিকানার একত্ব সুস্পষ্ট প্রকাশ পাবে, যেখানে প্রত্যেকে কি রাজা কি প্রজা, কি আমির কি গরিব, সকলে আল্লাহর দরবারে গোলাম হয়ে বান্দায় হাজির হবে। ইন করলে মানুষের সামাওয়াত ওয়াল আরদ ইল্লা আতি রহমানে আবদা, আসমান জমিনে, শুধু জমিনে নয়, আসমান জমিনে যে কেউ আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল হোক, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম, নূহ, মুসা, ঈসা, যে কেউ হোক না কেন, আর জিলানি হোক আর চিশতি হোক, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে কেউ আছে, ইল্লা আতির রহমানে আবদা, রহমানের সামনে আসলে কি হয়ে, আবদান গোলাম হয়ে, জিলানি গোলাম হয়ে আছে, গৌসুল আজম হয়ে নয়, মহান উদ্ধারকারী হয়ে নয়। কৌতুক হয়ে নয় যে রক্ষা করবে, নিয়ন্ত্রণ করবে, জান্নাত জাহান্নাম কাকে দেব কাকে না দেব, আল্লাহর সাথে সলা পরামর্শ দেব, আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে যাব আমার মুরিদানদেরকে, এরকম কেউ নয়, সব গোলাম হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সেখানে রাজার রাজত্ব থাকবে না, আর পীরের পীরতন্ত্র থাকবে না, আর মরিদানদের এই আশা নিরাশায় পরিণত হবে। আল্লাহ পাকের যারা ইবাদতবন্দী করেছে, আল্লাহ পাকের তৌহিদ একত্বকে প্রতিষ্ঠা করেছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতবন্দী করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানুষ হিসাবে গ্রহণ করে তিনি যা নিয়ে এসছেন সেইভাবে যারা ইবাদতবন্দী করেছে, সার্বিক কল্যাণ নিয়েছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার তরিকার অনুসারী হইতে হবে, নতুন নতুন তরিকা আবিষ্কার করলে হবে না। তো দিন মানে প্রতিদান, সেদিন প্রতিদান হবে। ওয়া ইন্না দ্বীনা লাওয়াকে বলছিলাম যে নিশ্চয়ই প্রতিদান কি হবে, লাওয়াকে মানে অবশ্যই বাস্তবায়িত হবে, সেই দিন প্রতিদান বাস্তবায়ন হবে, প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে অনেক সময় প্রতিদান পাওয়া যায় না, আপনি ছোট ভাইদের মানুষ করলেন, বোনদের মানুষ করলেন, কিছুই বললেন না তাদের কাছে, ভালো ব্যবহারটুকু বললেন না, হচ্ছে না হচ্ছে না, তো বদলা তো পেলেন না, ধোকা খাবেন না। এটা প্রতিদান জগৎ না, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, কাজ করেন এখানে, প্রতিদানের আশায় থাকেন না যে আমি ছোট ভাইকে মানুষ করলাম আর আমার ছেলের মতো করে সুতরাং সেও আমার ছেলেদেরকে মানুষ করবে, সে আমার ছেলেদেরকে দেবে, এক পয়সা দেবে না, আক্ষেপ করার কিছু নেই। এবং আল্লাহ পাক বলছেন যে তুমি যে নেক কাজ করবে মানুষের হকের ক্ষেত্রে হোক আল্লাহর ক্ষেত্রে, ইন্নামা নুতঈমুকুম লিওয়জহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। তোমাদেরকে খাওয়াইছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদেরকে লালিত পালিত করেছিলাম, লিওয়জহিল্লাহ, দুনিয়ার গরের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, না তোমাদের কাছ থেকে বদলা চাই না শুকরিয়া চাই। শুকরিয়া আদায় করবে ভাই ভালো আছেন, আপনি অনেক উপকার করেছেন, আমরা ছোট ছিলাম, আব্বা মারা গেছিল, আব্বা অভাবী ছিল, আপনি আয় ইনকাম করে আমাদের মানুষ করেছেন, এই আশা করিয়েন না, এই শুকরিয়ারও আশা করিয়েন না আপনি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা কষ্ট পাই তখনই যখন এইরকম আশা করি, কিন্তু এই আশা থেকে একেবারে মুক্ত হয়ে যান, কোনো কষ্ট হবে না। আমি যাকে রাজি করার জন্য করেছি তার কাছে আমার আমল পৌঁছে গেছে, তার কাছে আমার আমল চলে গেছে, আল্লাহু আকবার। ইখলাস যদি মানুষের মধ্যে থাকে মানসিক আরাম রয়েছে, ইখলাস যদি ইবাদত নয় আপনার মানসিক আরামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারো উপকার করেন না, একজনকে ভিসা দিয়ে নিয়ে এসছেন, লাখ লাখ টাকা ধার দিয়েছেন, আর তারপর আসার পর আপনার সাথে যোগাযোগই রাখে না, দুর্ব্যবহার করেন, বড় কষ্ট পাচ্ছেন, ইখলাস থাকলে কষ্ট পাবেন না। আল্লাহর জন্য করেছি, আমার দিদি ভাই, আমার আত্মীয় রক্ত সম্পর্ক ছিল তার হক আদায় করার জন্য, আমার ভগ্নিপতি, আমার চাচা, আমার অমুক, আমি এই রক্তের সম্পর্কের জন্য আমি এহসান করি, অথবা আমার মুসলিম ভাই হিসাবে আমি এহসান করেছি আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, তার কাছে কিছু পাওয়ার জন্য নয়। ওয়াইন্নাদ্দিন আল্লাহ ওয়াকে বলছিলাম যে প্রতিদান তাহলে বাস্তবায়িত হবে আখেরাতে, দুনিয়াতে প্রতিদানের আশায় যেই ব্যক্তি থাকবে সে কষ্ট পাবে, দুনিয়াতে প্রতিদান চাইবেন না। নামাজ পড়ছি সুতরাং ভালো খেতে পাব না, এই দুনিয়াতে প্রতিদানের আশায় থাকেন না, আল্লাহ দেবেন মানসিক শান্তি। কিন্তু নামাজ একসঙ্গে জাহেল মূর্খ, তুমি তো খুব নামাজ পড়েছো, কোথায় অভাব কেন ছুটি না তোমার, জাহেল মনে করেছে যে দুনিয়া হচ্ছে প্রতিদান জগৎ, এ দুনিয়াকে ইয়াউমুল জাযা মনে করে নিয়েছে, অথচ আল্লাহ বলছেন ইয়াউমুদ্দিন হচ্ছে ওই কিয়ামত, মালিক ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা পরে, এখানে কর্ম আছে প্রতিদান নেই, প্রতিদান সামান্য পেতেও পারেন নাও পেতে পারেন, আর আখেরাতে কর্ম নেই কি আছে, প্রতিদান আছে বদলা আছে, আল্লাহ পাক সেখানে ফলাফল দেবেন, সেখানে কর্মের কোনো সুযোগ নেই। সেখানে আল্লাহকে দরখাস্ত করবে পাপিষ্ট গুনাহগাররা, রব্বির জীবন আল্লাহ গো ফিরিয়ে দাও, যাই ফিরিয়ে দাও, আমল করে আসবো কর্মজগতে ফিরিয়ে দাও, রব্বানা আখেরেজ না মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, আযাব থেকে রক্ষা করো, ফিরিয়ে দাও, বের করো, ফাইনাল তো না, এরপরে যদি পাপে ফিরে আসি কর্ম কর্মের সুযোগ দাও, কর্মজগতে একবার ফিরিয়ে দাও, ফাইনাল না যদি ফিরে আসি আর পাপের দিকে অন্যায়ের দিকে বাড়াবাড়ি জুলমের দিকে নামাজ ছাড়ার দিকে ফাইন না, তাহলে জালেম একবার সুযোগ দিয়ে দাও, আল্লাহ বলছেন না কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে, কর্মজগৎ কাজের সময় শেষ হয়ে গেছে, এখন বদলা পাওয়ার সময়। তাফসির করলাম ওই কসমগুলি যে এগুলি হচ্ছে বাতাসের গুণ, তাই না, এই তাফসির। আর কেউ কেউ একটু ভিন্ন ভিন্ন তাফসির করেছেন, ভিন্ন ভিন্ন জন্য তাফসীর করেছেন ওয়াজারিয়াতে জারওয়া প্রথমটি এটা হচ্ছে বাতাসের গুণ, কিন্তু ফাল হামেলাতে ইকরা ওর আরেকটি তাফসীর করেছেন, ফাল জারিয়াতে উসরা আরেকটি তাফসীর করেছেন, ফাল মুকাসসামাতে আমরা ফেরেশতার তাফসীর করেছেন। ওই তাফসীরগুলি একটু শোনাই, তাফসীর ইবনে কাসিরে বাংলা তরজমাও আছে, তাতে এগুলি তাফসীর পাবেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি থেকে এই আয়াতের তাফসীর এইভাবে বর্ণনা হয়েছে, আমিরুল মুমিনীন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সাইদা মিনবার আল কুফা, কুফাই তার রাজধানী ছিল, শেষ জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে কুফাই রাজধানী নিয়ে চলে গেছিলেন মদিনা থেকে। কুফার মসজিদের মিম্বারে তিনি দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, ফাকালা তারপরে বলল, লা তাসআলুননি আন আয়াতিন ফি কিতাবিল্লাহি তাআলা ওয়ালা আন সুন্নতি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আম্বাতুকুম বিযালিকা, তোমরা শোনো, যদি আমাকে আল্লাহ পাকের কিতাবের কোন আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করো অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করো সুন্নাত সম্পর্কে, ইল্লা আম্বাতুকুম বিযালিক, জিজ্ঞাসা যদি করো তো তোমাদেরকে তার সম্পর্কে কিছু না কিছু আমি বলতে পারবো। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। তিনি বললেন যে কোরআন হাদিস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করো তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো কিছু। তখন এক ব্যক্তি ইবনুল কাওয়া নামক সেখানকার লোক দাঁড়ালো আর জিজ্ঞাসা করল, ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মা মানা কাউলিহি তাআলা, এই আয়াতের তাফসীর কি, ওয়া যারিয়াতি যারওয়া এর তাফসীর কি? কাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রিহ, এর তাফসীর হচ্ছে বাতাস, মানে এমন বাতাসের শপথ করেছে যে বাতাস দ্রুত বেগে উড়িয়ে নিয়ে যায় ধুলোবালি খড়কুটা। আগের তাফসীরটি থাকলো, কিন্তু অন্যগুলি তাফসীর সম্পর্কে শুনেন। জিজ্ঞাসা করলো সেই ব্যক্তি, কাল ফাল হামিলাতে ইকরা, এই ফাল হামিলাতে ইকরা তাফসীর কি? কালা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আস-সাহাব, এ হচ্ছে মেঘমালা, বাদল, বাদল। তাহলে কি তাফসীর হয়ে যাবে? অতপর এমন মেঘের, ফাল হামিলাত মানে ফাসসাহাব আল হামিলাত ইকরা বা ফাসসাহাব আল হামিলাত ইকরা, সাহাব ওয়াহিদ এক বচন, সহব হচ্ছে জামা, এমন মেঘমালার শপথ করি যা বোঝা বহন করে নিয়ে যায়, মেঘের মধ্যে বৃষ্টির পানির বোঝা রয়েছে, তাহলে গুণ এটা বাতাসের থাকলো না কিছু হয়ে গেল মেঘের। তারপরে জিজ্ঞাসা করলেন তাকে, কাল ফাল জারিয়াতি ইউসরা, এই ফালজারিয়া তুসরা তাফসীর কি? কালা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আস-সুফুন, জলজাহাজ, পানি জাহাজ, সুফুন সাফিনাতুল বহুবচন কিস্তি, কি বলেন আপনারা, সাফিনা আরবি বলেন, পানি জাহাজ বলেন, কেউ জলজাহাজ বলেন, কেউ কিস্তিও বলে। কেউ এক ভাই একটি বই রয়েছে তৌহিদের কিস্তি, শুনেছেন কিনা বইয়ের নাম, তৌহিদের কিস্তি, তৌহিদের কিস্তি বই লিখেছে, তা আমাকে একজন ভালো বাংলা পড়ার লোক বলছে যে কিস্তি আবার কি, বাংলা তো কিস্তি না, কিস্তি হচ্ছে উর্দু হিন্দি, এইভাবে কেন লিখলো, তৌহিদের কিস্তি না করে ওকে তৌহিদের নৌযান করতো, বলা ভাষা রয়েছে। তো যাই হোক, ওই ব্যক্তির যুক্তি এরকম, কিন্তু কিছু কিছু অঞ্চলে আছে যে বাঙালিরা হয়তো কিস্তি ব্যবহার করে, কিন্তু সাধারণত বাংলায় সেটা হয় না হয়তো। তাহলে ফালজারিয়াত, জারিয়া এমনিও পানি জাহাজকে বলা হয়, তাহলে এমন জলজাহাজের বা পানি জাহাজের নৌযানের শপথ করছি, নৌকা থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে নৌকা ডিঙ্গি বুঝুন তো না, নৌকা ডিঙ্গি থেকে শুরু করে বড় বড় পানি জাহাজ সবগুলি শপথ। তাহলে সুবহানাল্লাহ, পানির উপর কিভাবে ভাসছে, হাজার হাজার টন নিয়ে, হাজার হাজার মানুষ নিয়ে, বিরাট একটা বাজার মার্কেট, বড় বড় জাহাজ, বিরাট বিরাট মার্কেটের মতো, কিভাবে পানির উপর ভাসছে, তাতে কত লোহা লাগানো রয়েছে, কাঠ রয়েছে, সব ভাসছে। তো আল্লাহ পাক বলছেন, অতপর তাহলে এমন পানি জাহাজের শপথ করি যেগুলি শান্ত হয়ে ধীর স্থির গতিতে চলমান হয়, পানির উপর চলতে থাকে, সাধারণত ধ্বংস হয় না, ধ্বংস হওয়ার ঘটনা খুব কম, যদি অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস হয়ে যেত মানুষ এই ঝুঁকি নিতে যেত না, যার এই শতকরা একশোটা জাহাজ যদি পানিতে চলে তার মধ্যে নব্বইটা ধ্বংস হয়ে যায়, কেউ পানিতে চাপত, হ্যাঁ পানি পথে সফর করত, কেউ করতো না, তাহলে শতকরা একটা হয় না হয়তো। ফাল মুকাসসামাতে আমরা সম্পর্কে জিজ্ঞাসা করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফাল মুকাসসামাতে আমরা কি? কাল রাদিয়াল্লাহু তাআলা আল মালায়েকা, এর তাফসীর হচ্ছে ফেরেশতা, দেখেন নিম্ন হয়ে গেল। আর আমি প্রথম তফসির কি করেছিলাম যে সবগুলি হচ্ছে বাতাসের গুণ। ফালমুকাসসামাতে আমরা তাহলে যদি বলা হয় যে মালায়েকা তাহলে কি হবে, ফাল মালায়েকা আল মুকাসসামাতে আমরা, অতপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেশতাদের যারা কাজকর্ম বন্টন করে নিয়ে থাকে, নিজের নিজের কাজ বন্টন করে নিয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা, আল্লাহ পাকের আদেশ নিষেধ কোথাও নিয়ে যাওয়া, এই কাজ বন্টন করে আল্লাহ পাক তাকে দিয়ে দিয়েছেন সেই কাজ নিয়েছে, মিকাইল আলাইহিস সালাম কি কাজ নিয়েছে, বৃষ্টি এই মেঘমালা তাড়িয়ে নিয়ে যেতে হবে কোন এলাকায় কোন দেশে বৃষ্টি বর্ষণ করতে হবে আল্লাহ পাকের কি হুকুম হচ্ছে, ইসরাফিল আলাইহিস সালাম হ্যাঁ সিংহকে ভাগে নিয়ে নিচ্ছে মুকাসসিমাত আমরা ভাগ করে নিয়েছি কাজ, হ্যাঁ মালাকুল মউত আজরাইল বলবেন না, আজরাইল নাম বিদাতি নাম, নতুন ভাইরা কে নতুন লাগবে, কিন্তু দেখেন উল্টো কথা যদি খুব বেশি প্রচলন তার হয়ে যায় তো সেটাই ঠিক লাগে, ঠিক না, কোন হাদিসে নাই, আয়াত তো দূরের কথা, দেখেন কোরআনে কেরিমে জিব্রাইলের নাম আছে, মিকাইলের নাম আছে, মালাকুল মউতের নাম আছে, যদি আজরাইল নাম হইত যে জান কবজ করে তার নাম তাহলে আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না, মান কানা আদু বললে জিব্রাইল মিকাল, আল্লাহ পাক জিব্রাইল মিকাল বলছেন, আল্লাহ আজরাইল বলতে পারতেন না, বলেননি কোরআনের নেই, হাদিসে কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই, আরো স্পষ্ট করে বলছি কিসে আছে, ইহুদি নাসারাদের বিকৃত কিতাবে আছে, একটা ডিকশনারি আল মুনজিদ বলে খ্রিস্টান লেখা, খ্রিস্টান আরব, আরো কিছু খ্রিস্টান আছে আপনারা জানেন কিনা, লেবানন নিশ্চয় আছে না, একজন খ্রিস্টান আরব একটা ডিকশনারি অভিধান লিখেছে আরবিতে, যার নাম হচ্ছে আরবিত আল মুনজিদ, আরবি টু আরবি ডিকশনারি, তাতে লিখেছে তাও আজরাইল না ইসরাইল, এইটুকু আমাদের স্যার মৌলভী সাহেবদের জ্ঞান নেই, আল্লাহ পাক হেদায়েত করে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল ও নাই আর ইসরাইল ও নাই, আসল ইসলাম মালাকুল মউত, আল্লাহ কোরআন বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, মালাকুল মউত দুটো শব্দের সমষ্টি, মালাকুল মউত মউতের উপর নির্ধারিত, মউতের কাজে মৃত্যুদানের কাজে নিযুক্ত নির্ধারিত ফেরেশতা, আল্লাহ বলছেন মালাকুল মউত, আল্লাহ এর চাইতে সংক্ষেপ করে বলতে পারতেন না, যদি নাম তাই হইত কুল ইয়াতাওয়াফাকুম আজরাইলু, আল্লাহ বললেন না কেন, আল্লাহ বললেন না আর আপনি বলবেন, আরে আপনার বাবা যে নামটা রেখেছে সেই নাম ধরে না দেখে যদি অন্য কোন নাম ধরে যতই সুন্দর ভালো লাগবে না আপনাকে, লাগবে রাব্বুল আলামিন মালাকুল মউত বললেন আর আপনাকে এখতিয়ার কি দিল আপনি আজরাইল বলে ডাকবেন আর ইসরাইল বলে ডাকবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন না, আপনার বাবা যে নাম রেখেছে সেই নামে না দেখে আপনার ছেলের নাম, অনেক আমাদের দেশে দাদারা নাতির নাম হ্যাঁ পোতার নাম কি করে নিজে রাখে, আপনার আব্বা একটা নাম রেখেছে আর আপনি সেই নাম ধরে যদি না ডাকেন মনটা খারাপ হবে, আমি নামটা রাখলাম ছেলে আমার নাম আর একটা নাম বলছে সে, হ্যাঁ তাও যদি ভালো নাম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য উত্তম দৃষ্টান্ত, আল্লাহ পাক মালাকুল মউত বলেছেন আর আপনি আজরাইল ইসরাইল বল, কি বলছিলাম তাহলে ফাল মুকাসসামাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতাগণ ভাগ পেয়েছেন বিভিন্ন কাজের, ফেরেশতা পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, মালাকুল জিবাল আজাব দেওয়ার ক্ষেত্রে, মানুষের আমল লিখার ক্ষেত্রে গানে বানে হ্যাঁ রয়েছেন ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা, মুনকার নাকির কবরে গিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে ফাল মুকাসসামাতে আমরা, তাদেরকে আল্লাহ পাকরম কাজ ভাগ করে দিয়ে দিয়েছেন, এই তাফসীর করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও কিছু ভিন্ন সামান্য তাফসীর রয়েছে, এত লম্বা আর আলোচনার বেশি ফায়দা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় আল্লাহর সৃষ্টি, ফেরেশতা হলো আল্লাহ পাকের সৃষ্টি, বাতাস হলো আল্লাহ পাকের সৃষ্টি, আর নৌযান হলো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বিভিন্ন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, ইন্নামা তুআদুন আল্লাহ সাদেক যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে তা চির সত্য, ওয়াইন্নাদ্দিন আল্লাহ ওয়াকার প্রতিদান তা বাস্তবায়িত হবেই হবে, আল্লাহ পাক তারপরে আরেকটি কসম করেছেন ওয়াসসামাই জাতি হবুক, আর এমন আকাশের শপথ করি জাতির হুবুক, হুবুক মানে তরক, তারিখ মানে হচ্ছে রাস্তা আর ওর জামা হচ্ছে তরক, এখানে হুবুক জামা ওই জন্য তরক দিয়ে বহু বচনের বহু বচন দিয়ে অর্থ করলাম, তাহলে এমন আকাশের আল্লাহ পাক শপথ করছেন যে আকাশ বহু রাস্তা বিশিষ্ট, এই আকাশ পথে অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে, ফেরেশতাদের রাস্তা আছে, আসমানের দরজা আছে, তারপরে যে তারকা নক্ষত্র সূর্য চন্দ্র এগুলির কক্ষ আছে, আপন আপন গতিতে নিজ নিজ রাস্তায় চলছে, যেগুলি আকাশ পথে তাদের রাস্তা, এসব রাস্তা বিশিষ্ট আকাশের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন। তো জাতির হুবুক মানে জাতির তরুক, বহু রাস্তা বিশিষ্ট আকাশের আমি আল্লাহ শপথ করি, এটি হচ্ছে একটি তাফসির। আর আরেকটি তাফসির করেছেন হাফিজুল কাসির রহমতুল্লাহ আলাই, আর সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন যে হুবুকের আরেকটি অর্থ আরবিতে আল জামাল, আল বাহা মানে সৌন্দর্য। তাহলে অর্থ কি হবে, এমন আকাশের শপথ করি যেই আকাশ তারকা নক্ষত্র রাজি দিয়ে সৌন্দর্য করা হয়েছে, যে আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সাজ সজ্জিত করে রেখেছেন এই আকাশকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মুলকে রয়েছে, ওয়া লাকাদ যায়্যান্না সামাআ দুনিয়া লিমাসাবিহ, নিঃসন্দেহে আমি এই পৃথিবীর কাছের আসমানকে প্রথম আকাশকে কি করেছি, যাইয়ান্না অলঙ্কৃত করেছি, সাজসজ্জিত করেছি, বেমাসাবি বহু প্রদীপ দিয়ে, অর্থাৎ তারকা নক্ষত্র চন্দ্র সূর্য দিয়ে, ওয়ালাকাদ যায়্যান্না সামাআ দুনিয়া সাবি ও জাআলনা রুজুমাল শায়াতিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশের কসম করেছেন, তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাকুম লাফি কওলিন মুখতালিফ, সম্বোধন এখানে মুশরিকদেরকে বলা করা হয়েছে, কাফেরদের করা হয়েছে, বিশেষ করে প্রথম সম্বোধন যেহেতু মক্কী সূরা, মক্কায় নাজিল হয়েছে মক্কী জীবনে, এই আরব মুশরিকদেরকে, মক্কার মুশরিকদেরকে, কুরাইশ বংশের যারা মুসলিম হয়নি তাদেরকে, তাদেরকে সম্বোধন করা হয়েছে। প্রথম সম্বোধন আরব জগৎকে করা হয়েছে, তারপরে কোরআন কারিমে সারা বিশ্ব জগৎকে মানুষ এবং জিনকে সম্বোধন আল্লাহ পাক করেছেন। ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ, নিঃসন্দেহে তোমরা হে মুশরিকরা, হে পৌত্তলিকরা, হে পাপিষ্ঠরা, তোমরা বিভিন্ন কথায় নিমজ্জিত রয়েছে, লাফি কওলিন এমন কথায় নিমজ্জিত রয়েছে যা মুখতালিফ, যার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তোমাদের কথা একরকম নয় আর মুশরিকের কথা একরকম নয়, কিন্তু কথা সত্য, আল্লাহ পাকের কথা সত্য, যে কোনো যুগের মুশরিকের কথা একরকম না, এক জায়গায় একরকম কথা আরেক জায়গায় আরেক রকম কথা, কিন্তু তাওহীদের অনুসারী সারা বিশ্বের যেখানে যান না কেন একই রকম পাবেন, যারা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের তরিকা, জাপানি গেলে ওইরকমই দেখবেন, সৌদি আরবে ছিল ওইরকম দেখবেন, বাংলাদেশে ওইরকমই পাবেন, আপনি ইউরোপের দিকে গেলে ওইরকম পাবেন, একই রকম ইসলাম পাবেন আপনি, বাস্তব সত্য। কিন্তু যারা শিরক বিদাত করে তাদের তরিকার শেষ নাই, এক জায়গায় চর্ম নাই তো আরেক জায়গায় সরছি না, আরেক জায়গায় ফুরফুরা তো আরেক জায়গায় জনপুরি, আরেক জায়গায় দেওয়ানবাগি, আরেক জায়গায় আটরসি, আরেক জায়গায় মাঝবান্ডারি, আরেক জায়গায় চিস্তি কাদেরি সাবেরি বোঝাতেটি, অভাব নাই। মিশরে চলে গেলে রেফাই বদৌবি, আলজেরিয়া চলে গেলে, মরক্কো চলে গেলে সাজেলি, সুবহানাল্লাহ তরিকার শেষ নেই। আর যারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ে হাসানা বলে ধরেছে, সারা বিশ্বের যেখানে যান সবাই হচ্ছে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। শর্ত হচ্ছে সহি হাদিসে পেতে হবে, কোরআনে পেতে হবে, নয় হাদিসে পেতে হবে। দেখছেন মুশরিকরা ওই রকমই, নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে নানান কথা বলতো, একরকম কথা নাই, ইসলাম সম্পর্কে নানান কথা বলতো, কোরআন সম্পর্কে বিভিন্ন কথা বলতো, ওই রকম ধর্মকর্মের ক্ষেত্রে এক এক বংশের এক এক গোত্রের এক এক রকম দেবী দেবতা। আপনি দেখুন ভারতের দিকে যদি লক্ষ্য করে দেখেন, পশ্চিমবঙ্গে বেশ কিছু দেবদেবীর পূজা হয় যেটা কেরালায় হয় না, অথচ এরাও হিন্দু ওরাও হিন্দু, তাই না? উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে, কাশ্মীরে যেসব দেবদেবীর পূজা হয় আর সেটা হয়তো আপনার আসামে হয় না, ত্রিপুরায় হয় না, অথচ ধর্ম এক, হিন্দু ধর্ম। কেউ লিঙ্গ পূজা করছে, কেউ গুরু পূজা করছে, সুবহানাল্লাহ। ইন্নাকুম লাফি কওলি মুখতালিফ, বহুত্ববাদী আল্লাহ পাক স্বভাব বর্ণনা করেছেন, নিশ্চয় তোমরা নানান কথায় পড়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নেন, মক্কার মুশরিকেরা এক কথা বলতো না, একবার বলতো শায়ের কবি, আর একবার বলতো মজনুন পাগল। চিন্তা করো দুটো তো কত দ্বন্দ্ব, পাগল আবার কবি হতে পারে, পাগল তো পাগলামি করবে, কাব্য রচনা করবে কি করে, পাগল তো পাগলামি কথা বলবো আবার এত সুন্দর কাব্য রচনা কি করে করতে পারে, হয় কবি হবে না হয় পাগল হবে, দুই রাখ হবে। আর একবার বলতো কাহেন গণক, আর একবার বলতো শাহের জাদুকর, সবগুলি আলাদা আলাদা কথা। ইউফাকুম আনহু মান উফিক, এই কোরআন থেকে অথবা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, আনহু আন রাসূলিল্লাহ হতে পারে, আনিল কোরআনেও হইতে পারে, এই দিন হইতে পারে তৌহিদ, এর থেকে ইউফাক আনহু, তাতে থেকে ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে দেওয়া হবে, গোমরা পথভ্রষ্ট করে দেওয়া হবে, মান ওফেক ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ফিরে যাবে আল্লাহ পাকের নীতিমালা, যে আল্লাহর দিন থেকে ফিরে যাবে, কোরআনি আদর্শ থেকে ফিরে যাবে, যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তার সন্ন্যত থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্য তরিকা খুঁজবে, মাইয়াতকে দাফন করার সময় তো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ পড়বে, আর পীরের মুরিদ হওয়ার সময় বলছে আমি চিশতি তরিকার লোক, আমি সাবিরি তরিকার লোক, আমি দেওয়ানবাগী তরিকার লোক, আমি অমুক তরিকার লোক। আশ্চর্য কথা, আল্লাহ বলছেন ইউফাক আনহু, মান ওফেক, ওইকে ওকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে দেওয়া হবে, রাসূলের তরিকা থেকে ফিরিয়ে দেওয়া হবে, যে ব্যক্তি ফিরে যাবে, যে তরিকা মোহাম্মদিয়া থেকে ফিরে যাবে তাকে ফিরিয়ে দেওয়া হবে, যে যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন। ইউফাক আনহু মান ওফেক। কোতেল আল খাররাসুন, আল্লাহ বলছেন যে সর্বনাশ হোক, কোতেলা মানে হত্যা করা হোক, এটা হচ্ছে শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ, ভাব অর্থ হচ্ছে সর্বনাশ হোক, ধ্বংস হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপের কথা। কোতেলা, কোতেলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলছে সূরা বুরুজ, তাই না, ওই একই অর্থ, কোতেলা আসহাবুল উখদুদ, যারা ওই গর্ত খনন করে মুমিনদেরকে জ্বালিয়েছিল, তাদের সর্বনাশ হোক, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে, জাহান্নামের ইন্ধন বানাবে আল্লাহ পাক তাদেরকে। আল্লাহ পাক বলছেন কোতেল আল খারাস, খারাস খারাসা একরস মানে হচ্ছে অনুমান করা, খারাস মানে হচ্ছে অনুমান করা, তাহলে অনুমানকারী যারা, অর্থাৎ অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান ভিত্তিক ধর্মকর্ম করে, যেটা ভালো লাগে সেটা করে, খেয়াল খুশি, কোতেল আল খারাস, তাদের সর্বনাশ হোক। সর্বনাশ তাহলে কার হবে না, যে অনুমানের অনুসরণ করে না, খেয়াল খুশির অনুসরণ করে না, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করে, অকাট্যভাবে আল্লাহর পক্ষ থেকে যা প্রমাণিত তার অনুসরণ করে। আল্লাহ বলেছেন কোতেল আল খাররাসুন, খাররাসুনের এছাড়াও তাফসির কারগণ অন্যান্য তাফসির করেছেন, খাররাসুন কেউ কেউ তাফসির করেছেন, যেমন তাফসির ইবনে কাসির আছে, মুরতাবুন, যারা সন্দিহান, যারা সন্দেহের মধ্যে পড়ে রয়েছে, সংশয়ে পড়ে রয়েছে, তাদের সর্বনাশ। আল্লাহ পাক বলছেন যে অনুমান ভিত্তিক যারা চলাফেরা করে তারা কারা, তাদের একটি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহুন, যারা গাফিলতিতে, গামরাতিন গাফিলতিতে, খেলাধুলায় কি রয়েছে, নিমজ্জিত রয়েছে, সাহুন মানে গাফিল, ডুবে রয়েছে, যারা দুনিয়ার খেলাধুলায় মেতে রয়েছে, অথবা বাতিলের খেলাধুলায় মেতে রয়েছে, শিরকুফুরির খেলাধুলায় মেতে রয়েছে, পেট পূজা বিনা পুঁজির ব্যবসার খেলাধুলায় মেতে রয়েছে, কোরআন সুন্নার কথা মানতে রয়েছে, কোরআন সুন্নার অপব্যাখ্যা করবে, এই জন্যই যে এখানে বড় ইনকাম সোর্স আছে কি করে ছেড়ে দি, যারা নিজের গাফিলতিতে নিমজ্জিত রয়েছে, পাপে নিমজ্জিত রয়েছে, এস আরুনা আইয়ান আলিমুদ্দিন, এদের সেই লোকেরা যারা মুশরিক, যারা কাফির, পরকালকে অস্বীকারী, পরকাল সম্পর্কে সন্দিহান, এরা দুই রকম হতে পারে, জন্মসূত্রে কাফের, পরকালে বিশ্বাসী নয়, এর এক শ্রেণীর লোক, আর এক শ্রেণীর লোক জন্মসূত্রে মুসলিম, কিন্তু পরকাল সম্পর্কে কখনো 50-60 বছরের জীবনে কখনো চিন্তা হইল না যে হায় আল্লাহ, মরার পর আমার কি হবে, মরার পরে কি হবে, যা চিন্তা হইল না, সেটা বিশ্বাসী বলবেন নাকি, বাবা মা মুসলমান, ভাই বোনেরা মুসলিম, কিন্তু সারা জীবনে মন্ত্রী সাহেবকে দেখা গেল না, এমপি সাহেবকে দেখা গেল না, এই চেয়ারম্যান সাহেবকে দেখা গেল না, এই ডাক্তার সাহেবকে দেখা গেল না, এই ইঞ্জিনিয়ার মশাইকে দেখা গেল না, কখনো আল্লাহ পরকাল বলে চিন্তা করলো যে আল্লাহ তোমার সঙ্গে কি জবাব দেব, এই কথা কোনোদিন আসলো না তার জবানে, তার অন্তরে কোনোদিন এই কথার উদ্রেক হইল না, এরা ওই রকমে, যেগুলি ইমান নষ্টকারী, ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে এটি একটি, যে সারা জীবন তার কখনো ভ্রুক্ষে ভরেন আল্লাহ বলে, পরকাল বলে, আখেরাত বলে, জাহান্নাম বলে, এটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়, সে মমিন নয়, কারণ আপনার যদি বিশ্বাস থাকে, মমিন হন, মমিনে বিশ্বাসী, বিশ্বাসী হন, তাহলে কিছু করবেন আপনি। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়াস আলুন আইয়ানা ইয়াউমুদ্দিন, এরা জিজ্ঞাসা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম জিজ্ঞাসা করেছে যারা পরকালে সন্দিহান ছিল, সাহাবায়ে কেরামদের কাছে কাফেররা সংশয় তুলে ধরেছে, ভাইদের সামনে সংশয় তুলে ধরেছে, যুগে যুগে কিয়ামত পর্যন্ত বাতিলপন্থী যারা পরকালে বিশ্বাসী নয় তারা সন্দিহান, এবং এসব নিজের সন্দেহের কথা তুলে ধরে, ইয়াস আলুন আইয়ানা, আইয়ানা মানে মাতা, মাতা মানে কি, হ্যাঁ মাতা মানে সময়, কখন, মাতা মানে কখন, ইয়াসআলুনা আইয়ানা, তারা জিজ্ঞাসা করে আইয়ানা ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস কখন হবে? ইয়াউমুদ্দিন ইয়াউমুল জাযা, দিন মানে এখানে জাযা প্রতিদান, প্রতিদান প্রতিফল দিবস কখন হবে? আখেরাতে, কিয়ামত তোমার কখন? যদি কিয়ামত কিয়ামত করছো, আখেরাত হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হবে, কখন হবে? এক শ্রেণী ঠাট্টা বিদ্রুপকারীরা বলে থাকে ইয়াউমাহুম আলান নার ইউফতান, আল্লাহ জবাব দিচ্ছেন সেই দিন হবে যেই দিন জাহান্নামের আগুনে তাদেরকে আযাব দেওয়া, ইউফতানুন মানে ইউআযাবুন, ফাতানা ইফতানু মানে ফিতনায় ফেলা, আযাব দেওয়া বিভিন্ন অর্থ হয়ে থাকে, এখানে আযাবের অর্থ রয়েছে। যেই দিন তাদেরকে জাহান্নামে কি করা হবে? শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। যুকু ফিতনাতাকুম, এবং তাদেরকে বলা হবে তোমাদের আযাব, ফিতনাতাকুম আই আযাবাকুম, তোমাদের শাস্তি, তোমরা শাস্তির আস্বাদন গ্রহণ করতে থাকো, শাস্তি চাকতে থাকো। যাকায় যুকু মানে সাত দেখা, হাজাল্লাযি কুনতুম বিহি তাস্তাজিলুন, এই তো সেই জাহান্নামের আযাব যে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে, জলদিবাজি করছিলে। তাস্তাজিলুন কখন গো? কখন বিচার হবে? কখন ফয়সালা হবে? তোমরা খুব বলো, হ্যাঁ সে যেভাবে বলুক না কেন, অস্বীকার করে বলুক, সন্দেহ করে বলুক, অথবা কোনো কর্ম নেই তার আখিরাতের জন্য এইরকম লোক হোক, মুখে বলুক অথবা অন্তরে বলুক। অনেকে মুখে বলতে আসে না, হয়তো বাহ্যিক কোনো মমিন মুসলিমকে কষ্ট দিতে মুখে বলতে আসে না যে কখন গো তোমাদের কেমন, বলতে আসে না, কিন্তু অন্তরে বিশ্বাস নেই, এদের কথা, এগুলো হুজুরদের কথা, এগুলো কথা আগে থেকে শুনে আসছি, এগুলো কথা বলার কথা শুধু, আখেরাত নেই, পরকাল নেই, বিচার হিসাব নিকাশ নেই, আর থাকলে কিছু কাজকর্ম করতো তার জন্য। আল্লাহ পাক এরশাদ করছেন যে আল্লাহ পাক বলবেন যে এর জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, এখন এর আযাব তোমরা চাখতে থাকো। তারপরে আল্লাহ পাক জান্নাতীদের কথা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিঃসন্দেহে যারা সংযত, পাপ মুক্ত, গুনাহ থেকে বেঁচে থাকার লোক, মুত্তাকিন তাকওয়া, তাকওয়া ওয়াকিয়া ওয়াও কাফ ইয়া ধাতু থেকে, ওয়াকা ইয়াকি যারা বেঁচে, এর মানে বেঁচে থাকা, তাহলে যারা বেঁচে থাকে আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজ কাজ করা থেকে বেঁচে থাকে, এরা হলো মুত্তাকি। কি জন্য বেঁচে থাকে? অন্তরে আল্লাহর ভয় আছে বলে বেঁচে থাকে, এই জন্য মুত্তাকি মানে আল্লাহ ভীরু, ভাব অর্থ করে থাকে, শাব্দিক অর্থ মুত্তাকির আল্লাহ ভীরু নয়। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় যারা সংযত তারা অবস্থান করবে কোথায়? ফি জান্নাতিন, বহু বাগান বিশিষ্ট জান্নাতে, বহু বাগান বিশিষ্ট জান্নাতে, ওয়া উয়ুন, এবং বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে, ঝর্ণা ধারায়, জান্নাতি ঝর্ণায়, জান্নাতি নহরে তা অবস্থান করবে। আখেযিনা মা আতাহুম রব্বুহুম, এবং তাদের রব, তাদের প্রতিপালক তাদেরকে যা কিছু দেবেন তা তারা গ্রহণ করবে, সেখানে আল্লাহ পাক যা দেবেন গ্রহণ করবে। আল্লাহ পাক সেখানে এমন কোন নিয়ামত নেই যার আপনি কল্পনা করতে পারেন, কল্পনার বাইরে যা রয়েছে তাও পাবেন, যা মনে ইচ্ছা হবে তাই সে হাজির হবে। আখেযিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কেন আল্লাহ দেবেন? এই জন্যই যে নিঃসন্দেহে তারা ক্বাবলা যালিকা, এর পূর্বে, মুহসিনিন সৎকর্মশীল ছিল, এহসান করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, নিষ্ঠার সাথে ইবাদতবন্দী করেছে, হয়েছে এহসান মুহসিনিন, আর মানুষের হকের ক্ষেত্রে সদাচরণ করেছে, সদ ব্যবহার করেছে, এরা হল মুহসিনিন। তাহলে মুহসিনিনদের জন্য জান্নাত আল্লাহ পাক বলছেন, এখানে মুত্তাকিনদের জন্য জান্নাত আল্লাহ পাক করেছেন। মুহসিনিন দুটি কথা মনে রাখবেন, আল্লাহর হকের ক্ষেত্রে আপনার মধ্যে এহসান থাকতে হবে, অর্থাৎ নিষ্ঠার সাথে ইবাদতবন্দী করে, একগ্র চিত্তে আগ্রহী হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে ইবাদতবন্দী করেন, গতানুগতিক নয়। কারণ ইবাদত দুই রকম, এক ইবাদত হচ্ছে দেশাচার ইবাদত, সবাই নামাজ পড়ে, একা কি করে না নামাজ পড়ি, আমার আব্বা আমার নামাজি, ভাইরা সবাই নামাজি, একা যে নামাজ থাকবো রে, আমিও নামাজ পড়ি, দেখা দেখি নামাজি, এটা হচ্ছে আদাত, অভ্যাস, হ্যাবিট, এটা ইবাদত নয়। এবাদত থেকে আদতে নেমে আসবে, আদত মানে হচ্ছে প্রথা, আর এবাদত মানে হচ্ছে এবাদত, এবাদত করতে হবে, আদত করলে হবে না। আর এক এবাদত হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর কাছে আশাবাদী হয়ে, জাহান্নামের ভয়ে একগ্র চিত্তে ইখলাসের সাথে, আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারা, জিব্রাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন এহসান সম্পর্কে, হাদিস মনে আছে না, এহসানের পাঁচটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি ছিল আখবরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলুন তো, আল্লাহর হকের ক্ষেত্রে ইহসানের কথা ওই হাদিসে বর্ণনা করা হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে আল্লাহ পাকের ইবাদতবন্দী করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইনলাম তখন তারা, তাহলে আল্লাহকে দেখা যায় না, জানো জানো দেখছো, ফাইনলাম তখন তারা যদি এইরকম অবস্থা উচ্চ পর্যায়ে না পৌঁছতে পারো, সেজদাই গিয়ে নামাজে গিয়ে এবাদত বন্দেগীতে রোজার অবস্থায় দান খেরাতের সময় হজের অবস্থায় আরাফার মাঠে তসবিহ তাহলিলের সময় দোয়া করার সময় এবাদত বন্দেগী সমস্ত এবাদত বন্দেগীতে যদি এই উচ্চ পর্যায়ে তোমার অন্তর না পৌঁছে ইমান না পৌঁছে তাহলে ফাইনলাম তখন তারা ফাইনল হয়ে কমের পক্ষে এতটুকু ইয়াকিন রাখো দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ পাক দেখছেন, নামাজের অবস্থাতেও দেখছেন আর হাটে বাজারেও দেখছেন, মনটা চুরি করার মতো মনে হচ্ছে যে একটা চুরি করে নি ক্যাশ থেকে তখন আল্লাহ দেখছেন, হারাম খাইতে যাচ্ছেন মনটা চাইছে হারাম খাই কারণ এতে দ্রুত বড় লোক হইতে পারো তখন আল্লাহ দেখছেন, এটা হচ্ছে এহসান আল্লাহর হকের ক্ষেত্রে, আর মানুষের হকের ক্ষেত্রে এহসান হচ্ছে মানুষ আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবা ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ওপর আল্লাহ এহসানকে ফরজ করেছেন, এমনকি আপনি প্রাণী জবাই করবেন খাসি মোরগ জবাই করবেন গরু জবাই করবেন তখনও এহসান আল্লাহ পাক ফরজ করেছেন, কেমন করে এহসান করতে হবে, জবাই করবেন না খাবেন না তাহলে গরু খাসি খাবেন না, হ্যাঁ জীব হত্যা মহাপাপ বলে দিবেন না, এটা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়দা জাবা তো সুতরাং যখন তোমরা জবাই করবে তখন আহসানু যিবহাতা সুন্দরভাবে জবাই করিও, ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম সুফরাতাহু ছোরা যে আছে বা ছুরি আছে চাকু আছে সেটাকে কি করবে ধারালো করে নেবে, তোমার অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ভোঁতা অস্ত্র দিয়ে নয় আর গায়ের জোরে শুধু জবাই করার চেষ্টা করছে এরকম কাজ করবে না, এটা কষ্ট দেবে তুমি এহসান করলে না খারাপ ব্যবহার করলে এ পশুর সাথে এ মুরগির সাথে, ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু আর তোমার জবাইকৃত পশুকে আরাম দেবে, আরাম দেবে তাড়াতাড়ি যদি জবাই হয়ে যায় আরাম পেয়ে যাবে জানটা চলে যাবে তাড়াতাড়ি, আর না হলে ধরপর ধরপর ছটপট করতে থাকবে এরকম কাজ করবে না, আগে পা কেটে দিলে হাত কেটে দিলে এখনো প্রাণ যায়নি শেষ হয়নি ছটপট ছটপট করছে আর হাত পা কাটা শুরু করে কিছু লোকেরা, আপনি আরাম দিলেন না না এই কাজ করবেন না, যেখানে সুন্নতি তরিকা জবাই করা রয়েছে সেটা জবাই করে ছেড়ে দেন কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক তারপরে তখন আপনি চামড়া ছড়াতে লাগেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এহসান তাহলে স্পষ্ট বুঝতে পারলেন কেমন করে এহসান করতে হবে তাই না, আল্লাহর হকের ক্ষেত্রে এহসান সুন্দরকে ইবাদত বন্দি করে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যথাসাধ্য নফল, আর মানুষের হকের ক্ষেত্রে এহসান সদ ব্যবহার করে এতেও কিছু ফরজ রয়েছে ওয়াজিব সুন্নাত রয়েছে আর মুস্তাহাব রয়েছে, ফরজ রয়েছে মাতা পিতার সাথে এহসান করা স্ত্রীর সাথে এহসান করা ছেলে মেয়েদের উপরে এহসান করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, হ্যাঁ বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা আর কিছু মুস্তাহাব কাজ রয়েছে দান নফল দান খেরাত করা, আল্লাহ পাক বলছেন যে জান্নাত কার জন্য, জান্নাতে রব তাদেরকে যা দেবেন তা গ্রহণ করবে কারা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কারণ তার এর পূর্বে দুনিয়াতে কর্মজগতে কি ছিল সৎকর্মশীল ছিল মুহসিনিন ছিল আল্লাহর হকের ক্ষেত্রে এহসান করেছে মানুষের হকের ক্ষেত্রে এহসান করেছে, আর ভালো গুণ শুনে জান্নাতীদের কানু কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন আর তারা রাতে অল্পই কিছুক্ষণ ঘুমাত, ইয়াহজাউন মানে ইয়ানামুন হাজা মানে নামা আরবি ভাষায় নম আর হজু একই জিনিস, এমনকি হজু ছাড়া হজুদ হজুদ মানে নম ফাতাহাজ্জাদ বিহি মানে ঘুম ত্যাগ করো তাহাজ্জুদ পড়ো, হজুদ হজু আর নম সবগুলি একই অর্থে আরবি ভাষায় সবগুলি মানে হচ্ছে ঘুম, এমনকি রুকুদ রাকা দেয়ার কত মানে ঘুমিয়ে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তো আল্লাহ পাক কি বলছেন তাহলে জান্নাতি যারা জান্নাতিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কানু কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন রাতের অল্প কিছু অংশেই তারা শুইত ঘুমাত, সারা রাত ঘুমিয়ে থাকে রাত নটে দশটায় ঘুমাইলো আর একেবারে সূর্য উঠার সময় উঠলো বা তারপরে উঠলো যখন ডিউটি সকাল পাঁচটায় ডিউটি তাই উঠবে অথচ সাড়ে তিনটার সময় নামাজ হয়ে যাচ্ছে ফজর, আজকাল এখন যেখানে আমরা আছি তার আগে তাই না, এইরকম কাজ করলাম, তাহলে কোন ব্যক্তি যদি এমন ঘুমা ঘুমায় যে ঘুমিয়েছে ফজর নামাজকে ছেড়ে দিয়ে সূর্য উঠিয়ে দিল তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, সে জান্নাত থেকে একেবারে বঞ্চিত হবে, আর যদি সারা রাত ঘুমালো আর ফজর হতেই জেগে গেল এসা পড়ে ঘুমিয়েছে মাগরিব এসা পড়ে ঘুমিয়েছে আর ফজর উঠে গেল জান্নাত তো পাবে কিন্তু উচ্চ শ্রেণী জান্নাতি হইতে পারবে না, উচ্চ শ্রেণী জান্নাতি হলে কি করতে হবে কানু কালিলাম মিনাল লাইল মাহিয়াজ, রাতের অল্প কিছু অংশে ঘুমায়, এসা পরে ঘুমায় আর রাতের শেষ তৃতীয় অংশ হওয়ার আগে আগে উঠে যায়, রাত বারোটা একটা দুটোর মধ্যে উঠে যায় আর রাত সাড়ে তিনটা চারটা ফজর হওয়া পর্যন্ত বা তার আগে পর্যন্ত সুন্নতি তরিকা যেভাবে হোক না কেন আর শেষ তৃতীয় অংশে এবাদত বন্দেগী তাহাজ্জুদ পড়া সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ তৃতীয় অংশে রাতে প্রথম আসমানে চলে আসেন, আল্লাহর আশা আল্লাহর আশার মতো, সেই মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে, শুধু সবে বরাতে নয়, বিদাতি রাত পালন করবেন না, বিদাতি রাত পালন করবেন না, প্রত্যেক রাতে কুল্লা লাইলাতে বলেছেন, আর সহি মুসলিম হাদিস, প্রত্যেক রাত্রে আমাদের রব নেমে আসেন আসসামা দুনিয়া আসমানি দুনিয়া প্রথম আকাশে, আর বলতে থাকেন আল্লাহপাক কি বলেন, হ্যাঁ আমার কাছে চাইবে তাকে আমি দেব, আমি ওয়াদা করছি চাও রাত্রে উঠে ঘুম ছাড়ো, কি আমার কাছে মার্জনা কামনা করবে ক্ষমা তলব করবে তাকে আমি ক্ষমা করব মার্জনা করবো, মেয়াদ অনিফাস্তা জিবালা কি আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি কবুল করব। আর যেমনই আল্লাহ আকবার ফজর আজান হয়ে যায় তখন এই আল্লাহ পাকের ডাক বান্দাদের জন্য যে থাকে তা বন্ধ হয়ে যায়। কত লোক আছে আজকাল মুসলিম নামাজিদের মধ্যে কজন আছে যারা কানু কালিলাম মিনাল লাইল মাহিয়াজ, প্রথম গ্রেডের মুসলিম হবেন, দ্বিতীয় গ্রেডের মুসলিম হবেন, আপনি এ ক্লাস বি ক্লাসে যাবেন, উচ্চ শ্রেণীর মুসলিম হবেন আপনি, আর জান্নাতি হবেন, জান্নাতে উচ্চ স্তর পাবেন, তাহলে কানু কালিলাম মিনাল লাইল মাহিয়াজ, রাতের অল্প কিছু অংশে ঘুমায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রকম তাহাজ্জুদ পড়তেন মনে আছে না নেই? কোরআনের কথা সবাই যে চুপ আছে না, কে বলছেন তিন রকম, তিন রকম বলেছেন, হ্যাঁ তিন রকম, কে বলতে পারেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইল ইল্লা কালিলা, এই তো গত বছর বা তার আগে বছরে তাফসীর হয়েছে যারা নিয়মিত আসছেন, হ্যাঁ নিশ্চয় অর্ধেক রাত জেগেছেন, আবিন কুস মিনহু কালিলা, ওর চাইতে একটু কম, অর্থাৎ এক তৃতীয় অংশ ষোলো ওয়ান থার্ড, আর না হলে আউজিদ আলাইহের চাইতে বেশি মানে অর্ধেকের চাইতেও বেশি, তাহলে দুই তৃতীয় অংশ, রাতকে তিন ভাগ করে দুই ভাগ কখনো তাজুদ পড়েছেন, তিন ভাগ করে এক ভাগ কখনো তাজুদ পড়েছেন, তিন ভাগ দুই ভাগ করে অর্ধেক তাজুদ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন আপনি? মানে আপনি ওটা আধা ঘন্টা এক ঘন্টা তৌফিক হয় না, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, নির্জনে আল্লাহর সাথে কথা বলার সুযোগ, বড় বড় নেতাদের সাথে নির্জনে কথা বলার জন্য কত লোক যে মরিয়া হয়ে আছে, যার কথা বলার জন্য গেলাম মন্ত্রীর সাথে কিন্তু ভিড়ই শেষ হল না, পার্সোনালিতে কথা ছিল, আমার ছেলে বেকার আছে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে, তার চাকরির জন্য বলতাম সুযোগই পেলাম না, তাই না? ভেষান আছে নেতার সাথে দেখা করার জন্য একাই, কিন্তু একাই সুযোগ পাচ্ছে না, তাহলে কত ভাগ্যবান মনে করছে একাই যদি দেখা করতে পায় কোন নেতার সাথে। আর নেতাদের মালিক আমদের রসুলগণের মালিক, ফেরেশতাদের মালিক, আসমান জমিনের মালিক রব্বুস সামাওয়াত ওয়াল আর্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার করে ডাকছেন আর আমাদের তৌফিক হয় না, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে তাহাজ্জুদ গুজার লোকেরা জান্নাতে একলাশের হবে, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে সাহার ভোর রাত্রে যেই সময় সাহারি খেতে উঠি আমরা রোজার দিনে রমজান মাসে বা যারা রোজা রাখেন, অবিল আসহার সাহারের বহুবচন হচ্ছে আসহার, অবিল আসহারে হুম, আর তারা রাতের শেষ প্রহারে ইস্তাগফিরুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলা বি মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কাছে বিভিন্ন রকমের দোয়া করে আরবি ভাষায় বাংলা ভাষায় বারবার করে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনবার করে যে কোনো দোয়া করবে, কম পক্ষে তিনবার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ গো তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি জান্নাত থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, তিনবার তিনবার করে বলেন। আরবি ভাষায় দোয়া করা ফরজ নয়, কিছু কোরআনী হাদিসের দোয়া মুখস্থ করতে পারেন সবচেয়ে ভালো, আর যদি মুখস্থ না থাকে ধীরে ধীরে কিছু করেন আর তার সাথে আপনি প্রত্যেক ভাষায় আপনি দোয়া করেন যে যে ভাষা যে জানেন, আল্লাহ পাক রব্বুল সকলের আওয়াজ শুনেন এবং সকলের ভাষা বুঝেন। তাহলে এই হচ্ছে জান্নাতীদের গুণ। আল্লাহ পাক আরো বলছে জান্নাতীদের আরেকটি বৈশিষ্ট্য, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদে প্রাপ্য রয়েছে, তারা অন্তর থেকে বিশ্বাস করে আর বাস্তবেও তারা করে, কি যে আমাদের ধন সম্পদ আমার টাকা পয়সা এটা শুধু আমার নয়, এতে অন্যের হক রয়েছে, প্রথম এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে আপনাকে, যে আমি যে মাসে এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল পাই বা ইনকাম করি এটা সব টাকা আমার নয়, অফি আমি হাকুন, এতে হক রয়েছে অন্যের, এই বিশ্বাস আছে, প্রথম এই ইয়াকিন লাগবে অন্তর থেকে। এই বিশ্বাস যখন আপনার অন্তরে হবে যে এটা সব টাকাটা আমার নয়, অন্যের এতে হক আছে, তখন কি করবেন? এরকম কথা বলবেন যে দেখি কারোর সাথে কথা বললি কাউকে দেওয়া যায়, হ্যাঁ ওইরকম কথা আপনার হবে, তখন ওইরকম আমল হবে, ওই জায়গায় আপনি যাবেন দান করার জন্য যেখানে দিতে হবে আপনাকে, আপনাকে আল্লাহর দিনের হেফাজতে আপনাকে একটা অংশ রাখতে হবে, দিনের দাওয়াতের কাজ করতে হবে, মসজিদ মাদ্রাসা করতে হবে, মাতা পিতার জন্য একটা হক আছে আপনার বেতনে, আপনার স্ত্রীর হক আছে, আপনার ছেলে মেয়ের হক আছে, আপনার আত্মীয় স্বজনের হক আছে, আপনার গ্রামবাসীর হক আছে, যারা অনেকে আশা করে আছে যে সৌদি আরবের নাম তো শুনেছি কিন্তু ওখানকার একটা মুসাল্লাও পাইনি, আপনার গ্রামের মুরব্বী মানুষ আপনার একটা মুসাল্লারও কি হক নেই তার? হ্যাঁ বিদাতি তসরি তো নিয়ে যান কিন্তু একটা সাজ্জাদার মুসাল্লার তো হক আছে, হ্যাঁ দেখা সাক্ষাতের তো হক আছে, গরিব অভাবী মানুষ দু চার পয়সা দিয়ে আসবেন, একটা লুঙ্গি দিবেন, একটা শাড়ি দিবেন, একটা কাপড় দিবেন, এই হক তো আছে। আর ফরজ হক হচ্ছে জাকাত, ফরজ হক হচ্ছে জাকাত, অফি আমওয়ালি হাক্কুন, তাদের ধন সম্পদে হক রয়েছে, এক হক হচ্ছে ফরজ জাকাতের হক, দ্বিতীয় হক হচ্ছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, যাদের ব্যয় বহন করা আপনার ফরজ, তাদের হক রয়েছে আপনার উপর, আপনার টাকা থেকে আপনার বাবা মায়ের ভাই ব্যয় বহন করা, ফুল টাকা দিয়ে দেওয়ার নাই, কারণ এখানেও বাড়াবাড়ি রয়েছে আমাদের সমাজে কুসংস্কার, যা কিছু বেতন ইনকাম করলেন নিয়ে গিয়ে বাপকে দিয়ে দিলেন, আর বাপ জমি জায়গা করলো তার নামে, খুব ভালো হইলে, আর নাহলে ভাইদের নামে, আপনার টাকা নিয়ে ভাইদের নামে, বাবার নামে করলো, মায়ের নামে করলো, আর কিছুদিন পরে ছোট ভাইগুলি যখন বড় হইল, আপনার পাঁচটা সাতটা ছেলে ও ছোট ভাই, একটা একটা ছেলে হয়নি অথবা বিয়ে করেনি, আপনার টাকা পয়সা দিয়ে জমি জায়গা করা সম্পদ করা সবগুলি নিয়ে গেলাম, বড় ভাই যে ইনকাম করে গোটা ফ্যামিলি চালিয়েছিল আর টাকা পয়সা সব দিয়েছিল সবগুলি ভাগে ওদের ঘরে চলে গেল, আপনি একে গরিব থাকলেন আর ওরা আপনার টাকা নিয়ে বড় লোকি করছে, এক পয়সাকে দিবে না ছোট ভাইয়া, এই জুল অত্যাচার আমাদের অনিসলামিক পরিবারে হচ্ছে, সুতরাং সেটা করতে বলছি না, সেটা করতে বলছি না, আমি মাতা পিতার অধিকার আর এইরকম কয়েকটা আলোচনা আছে তাতে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি যে কতটা দিবেন, যতটা আপনার আব্বা আম্মার চলার জন্য প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, বসবাসের জন্য প্রয়োজন, একটা ঘর লাগবে বাড়ি লাগবে, আর পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, চিকিৎসা অনেক সময় বেশি লাগতে পারে, হঠাৎ করে একটা বড় চিকিৎসালয় অনেক টাকা লাগতে পারে, সেখানে অনেকটাই দিতে হবে, আপনারা পাঁচ ভাই আছেন সবাই মিলে দেবেন, কেউ দিচ্ছে না আপনি একাই দেবেন, তখন পাঁচ ভাইয়ের উপর ফরজে কেফায়া হয়েছিল, সবাই মিলে মুস্তারাকা ছিল মানে সবার উপর ফরজ ছিল, কিন্তু দেখলেন যে দুই তিন ভাই কেউ করলো না, আপনি একাই করবেন, প্রস্তুত আপনাকে মানসিক দিক থেকে অন্তর থেকে প্রস্তুত থাকতে হবে, কোনো ভাই যদি না করে চিকিৎসা তবু আমার আম্মার চিকিৎসা করবো, আর আব্বার চিকিৎসা করবো, কিন্তু সব টাকাই দিয়ে দিতে হবে বাপ মাকে, আর না দিলে বাবা মা অসন্তুষ্ট, কিছুই হবে না এই অসন্তুষ্টিতে, সমস্ত টাকা আপনার পাই না, আপনার স্ত্রীকে গরিব রাখবে, অভাবী রাখবে, খালি হাতে রাখবে, আপনার ছেলে মেয়েকে অভাবী রাখবে, হঠাৎ করে আল্লাহ না করে আপনার যদি মত হয়ে যায় তখন জাহের সমাজে মজলুম মিরাজ বলে, আপনার ছেলে মেয়েরা আর কিছুই পেল না, আপনার বাবা ধন সম্পদ নিজের নামে করে রেখেছে আপনার টাকা দিয়ে, আর রাতে আপনার ছেলেরা কিছুই পেল না, এই জুলুম তো আপনি করেছেন, ইসলাম করেনি তো, ইসলাম ব্যক্তি মালিকানা রেখেছিল আপনার, আপনার টাকা পয়সা দিয়ে প্রপার্টি হবে সম্পদ হবে আপনার নামে, বাকি বাবা মায়ের খরচ পুরোপুরি বহন করতে হবে, স্ত্রী ছেলে মেয়ের খরচ বহন করতে হবে, আরো যদি নাবালক ভাই বোনেরা থাকে সাবালক করা পর্যন্ত তাদের পড়িয়ে দেওয়া পর্যন্ত ব্যয় বহন করতে হবে, এটাও ফরজ, এদের ব্যয় বহন ফরজ যদি আব্বা না পারেন সক্ষম না হন, কিন্তু আব্বারই যদি যথেষ্ট ধন সম্পদ থাকে তাহলে আব্বা সেখান থেকে খরচ করবে, সেখান থেকে খরচ করবে, আল্লাহ পাকের বলেন বুঝার এবং আমাদের ইসলামিক পরিবার গঠনের তৌফিক দান করেন। বলছিলাম যে অফি আমওয়ালিম হাক্কুন, তাদের ধন সম্পদে হক রয়েছে, এক হচ্ছে ফরজ হক, এক হচ্ছে সুন্নাত মুস্তাহাব, ফরজ হক হচ্ছে যাকাত, আর ব্যয় বহন করা যে ফরজ রয়েছে যাদের খরচ খরচা আপনার উপর রয়েছে ফরজ শরীয়তের দৃষ্টিতে, আপনার বিধবা বোন রয়েছে আপনার ফরজ, বিবাহ করে নিয়েছেন বলে আপনার ফরজ নাই, আপনি পৃথক হয়েছেন আপনার বাবাতে, বাবা অভাবী আপনার বিধবা বোনকে খাওয়াতে পারবে না, ফরজ আপনার ওই বিধবা বোনকে খায়, তালাক প্রাপ্ত তালাক হয়ে চলে এসছে স্বামীর বাড়ি থেকে, স্বামী তার খরচ দেবে না আপনারও ফরজ, এই ফরজগুলো আমরা আদায় করি না, আর সব টাকা নিয়ে গিয়ে অনিসলামিক তরিকাতে দিয়ে দিলাম বাবা মাকে, আর খালি হাতে আল্লাহ না করে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সুতরাং ইসলামিক পরিবার গঠনের চেষ্টা করতে হবে, বাবা মার মেজাজ ইসলামিক মেজাজ তৈরি করতে হবে, অনিসলামিক মেজাজ হয়ে রয়েছে আমাদের দেশে, আর ছেলেরাও ইসলামকে সঠিকভাবে বুঝেনি, যার ফলে কখনো বাবা মায়ের রুজুল হচ্ছে আর কখনো ছেলে মেয়েদের রুজুল হচ্ছে। মেয়েদের রুজুল হতে ব্যাপক আকার ধারণ করেছে, মেয়েদেরকে বিবাহ দিয়ে দিলে বাস হয়ে গেল, তুই আসবি মাঝে মধ্যে আসবি, খেয়ে যাবে, জমি জায়গা ধন সম্পদ বাড়ি ঘরে কোনো হক নেই, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আমাদের দেশে আমার মনে আজ পর্যন্ত নিখুঁত ভাবে মেয়েকে ফুল হক দিয়েছে এরকম লোক আজ পর্যন্ত আমার চোখে আসেনি, যাই আপনাদের চোখে এসছে কিনা, নিখুঁত ভাবে বিল্ডিং হক দেবে, এক একটি জায়গায় ভিটিমাটিতে হক দেবে, এরকম লোক পাওয়া যায়নি। দিয়েছে হয়তো মাঠের জমিগুলো কিছুটা দিয়ে দিল, এদিক সেদিক কিছু হাততলা দিয়ে দিল, যেখানে যেখানে টাকা পয়সা আছে, যেখানে যেখানে দোকানপাট করার মতো জায়গা আছে, সব জায়গায় ভাগ দেব, এইরকম লোক পাওয়া মুশকিল। কালকে আমাকে কি জবাব দেবে, জাহান নামে যাবে এইসব লোকেরা, এইসব বাবা মা জাহান নামে যাবে যারা মেয়েদের জন্য অত্যাচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ছেলেদের হিসাব নেবেন, তেমন বাবা মায়েরও হিসাব নেবেন। সুতরাং বাবা মাকে আল্লাহকে ভয় করা উচিত, আর ছেলে মেয়েদেরকে আল্লাহকে ভয় করা উচিত। তাদের ধন সম্পদে হক রয়েছে, প্রাপ্য রয়েছে, লিসাইলি যাচ্ছাকারীর জন্য, সাইল মানে ভিক্ষু, যে ভিক্ষা করতে আসে তার জন্য হক রয়েছে। তাহলে জাকাত ছাড়া আর ব্যয় বহন যে ফরজ হয়েছে তা ছাড়া আপনার বাড়িতে কেউ ভিক্ষা করতে এসছে, ভিক্ষুকের হক রয়েছে। ওয়াল মাহরুম, এবং যে বঞ্চিত হয়ে যায়, লজ্জায় ভিক্ষা করে না, মান সম্মানের কথা চিন্তা করে, সম্ভ্রান্ত পরিবারের লোক, অভাবী, অত্যন্ত অভাবী, খেতে পায় না, তারপরেও কারো দ্বারস্থ হয় না, হাত পাতে না, তারও হক রয়েছে। তাহলে আপনাকে খোঁজ করতে হবে, গ্রামে কিছু লোকেরা আছে ভিক্ষা করতে আসে না, কিন্তু তাদেরকে আপনি ফেতরা দেবেন না, তাদেরকে আপনি জাকাত দেবেন না, ওই ভিক্ষা করতে আসলে ওকে ভিক্ষা দেবেন শুধু, এটা চলবে না। গ্রামের লোকের খোঁজ রাখতে হবে, আত্মীয় স্বজনদের খোঁজ রাখতে হবে, এরা লজ্জা করে, এরা চাইতে আসে না, কিন্তু অভাবে রয়েছে, ছেলে মেয়ে অসুস্থ রয়েছে, চিকিৎসা চালাতে পারে না। মাহরুম, মাহরুম ওকে বলা হয়েছে, যে লজ্জার কারণে চুপ থাকে, চাইতে পারে না, তখন মাহরুম বঞ্চিত হয়ে যায়, দেই না কেউ, তাদেরকে দিতে হবে। লাই আসালুন আন-নাস ইলহাফ, আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন যে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফুফ, তারা যে ভিক্ষা করে না এই দেখে মূর্খ লোকেরা মনে করে যে এর আগনিয়া সচ্ছল, এদের কোনো অভাব নেই, কিন্তু আসলে অভাবী এরা, আসল অভাবী এরা মান সম্মানের জন্য লাঞ্ছিত অপদস্থ হতে চায় না, কারো কাছে ভিক্ষা করতে চায় না। লাই আসালুন আন-নাস ইলহাফা, মানুষের কাছে পিড়াপিড়ি করে ভিক্ষা করতে জানে না, দিলে গ্রহণ করে নেবে, আর না দিলে না খেয়েই থাকবে, অভাবেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আর এই পৃথিবীতে এই জমিনে আয়াতুন বহু নিদর্শন রয়েছে, লিল মুকিনিন বিশ্বাসীদের জন্য, যারা ইয়াকিনকারী, দৃঢ় প্রত্যয় রাখে, বিশ্বাস রাখে, অকাট্য বিশ্বাস যাদের রয়েছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। নিদর্শন কাকে বলে, নিদর্শন কাকে বলে, কে বলতে পারেন? হ্যাঁ, চেনার উপায়, খুব সুন্দর কথা বলেছেন, কে বললেন? হ্যাঁ, চেনার উপায়, মানে আল্লাহকে চেনার উপায়। এই পৃথিবীতে ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আসমানের দিকে, তারকা নক্ষত্র রাজের দিকে, সূর্য চন্দ্রের দিকে, পাহাড় পর্বতের দিকে, মরুভূমির দিকে, জি, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, গাছপালা, লতা, সবকিছুতে বহু নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার বহু উপায় রয়েছে। এগুলি কি এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে গেছে? কখনো হইতে পারে না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন এসব, যিনি সৃষ্টিকর্তা একমাত্র, তিনি এক ও এক, তার ইবাদত বন্দী করতে হবে, তার প্রতি ইমান নিয়ে আসতে হবে, আল্লাহকে চেনার উপায়। আয়াত দুই রকমের আগে বলেছিলাম, মনে আছে কি? আয়াতে কওমি আর আয়াতে শারঈ। আয়াত আল্লাহ এখানে বলেছেন, কোরআনে কারীমের আয়াত হচ্ছে শরীয়তের আয়াত, আল্লাহ পাকের বিধিবিধান সম্বলিত আয়াত, আর সৃষ্টিগত আয়াত মানে আল্লাহ পাকের সৃষ্টিতে সেসব দিয়ে যে আল্লাহকে চেনা যায়, সেগুলি হচ্ছে সৃষ্টিগত আয়াত, মানে নিদর্শন, যেগুলি দেখে আল্লাহকে চেনা যেতে পারে। আপনার একটা ছোট্ট জিনিস হয়েছে সামনে রয়েছে, কি বলে এগুলোকে, রেকর্ডার, যাতে রেকর্ড হচ্ছে আপনার কথা, এই ছোট্ট জিনিস যদি এখন কেউ এখানে দাঁড়িয়ে বলে যে এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, বিশ্বাস করবেন না? বলবেন পাগল লোকটা, এটা প্রাকৃতিক ভাবে? না না, অবশ্যই, কোথায় তৈরি হয়েছে দেখতে হবে, কোথায় তৈরি হয়েছে, তাই না? তৈরি হয়েছে জাপান না চাইনা না কোথায় তৈরি হয়েছে? তাহলে এই ছোট্ট ক্ষুদ্র জিনিসটা যদি কেউ এখানে উঠে বলে যে এটা প্রাকৃতিক ভাবে, সবকিছু ন্যাচুরাল, প্রাকৃতিক হয়েছে, তাহলে আপনি তাকে পাগল বলবেন? আর কিছু বলে পৃথিবী সব প্রাকৃতিক, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এই যে ধ্বংস হলো সুনামি হলো প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, এই পাহাড় পর্বত সব ন্যাচারাল হয়েছে, এক যুগে এরকম ছিল তারপরে এইরকম হইল, আসমান জমিন সব প্রাকৃতিক, মানুষ মরছে সব প্রাকৃতিক, জন্ম নিচ্ছে প্রাকৃতিক, সব প্রাকৃতিক, আল্লাহ পাক সৃষ্টিকর্তা নেই, তাহলে সে কত বড় পাগলের পাগল, সে মুশরিক পাগল, কাফের পাগল। এটা যদি এমনি কেউ বলে যে এমনিতে তৈরি হয়েছে, তো সে কাফের পাগল না, সে এমনি পাগল, তাই না? সিম্পল পাগল। আর যদি বলে আসমান জমিন এসব এমনিতে তৈরি হয়ে গেছে, আম খোলে কুমিন গায়ের সাইন এমনিতে তার সৃষ্টি হয়ে গেছে, আমল খালে কোনা নিজেরাই তৈরি করেছে, এ আয়াত কয়েক সপ্তাহ আগে তফসির করা হয়েছে, এমনিতে তৈরি হয়ে গেছে। যে বলবে যে প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক, সে নাস্তিক কাফের মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জমিনে বহু নিদর্শন রয়েছে, আরো নিদর্শন রয়েছে কিসের জন্য? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যে, তোমাদের দেহের মধ্যে বহু নিদর্শন রয়েছে। আগের আয়াতের উপরে আফ রয়েছে, অফিল আর যে আয়াত, জমিনে বহু নিদর্শন রয়েছে, ওই রকম ফি আনফুসিকুম আয়াত, তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে মাথা থেকে পা পর্যন্ত। তাহলে আল্লাহ পাক দুটো জিনিস দেখতে বলেছে আল্লাহকে চেনার জন্য, শরীয়ত ছাড়া, শরীয়তে কোরআন এবং হাদিস দিয়ে তো আল্লাহকে চেনেন, আল্লাহকে জানবেন, কিন্তু সৃষ্টি জগতে আল্লাহ পাক দুটো জিনিস দেখতে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন তাদেরকে আমি বহু নিদর্শন দেখিয়ে দেব শীঘ্রই, ফিল আফাকি দিগন্তে, দাম দিগে বাম দিগে, আসমান জমিন নিচে ঊর্ধ্বে অধে, চারিদিকে তাকালে বহু নিদর্শন দেখতে পাবে। সুবহানাল্লাহ, কি করে পৃথিবী চলছে, আবার পৃথিবীতে চলতেও পারছি, একটা বল ঘুরুক তার উপরে দাঁড়ানো তো দেখি, একটা বল ঘুরছে বড় বল আর তার উপরে দাঁড়িয়ে থাকেন স্থির হয়ে, তো পারবেন? কিন্তু পৃথিবী চলছে, সায়েন্স বলছে আমার তার উপরে স্থির হয়ে, শুধু আপনি চলছেন না, বরং আপনার বাড়িঘর সব স্থির আছে, হ্যাঁ কাজকর্ম সব স্থির আছে, সুবহানাল্লাহ, পানি নদী নালা সব সাগর মহাসাগর সব স্থির। আল্লাহ পাক বলছেন আফাক এই দিগন্তে আমি বহু নিদর্শন তোমাদেরকে দেখাবো, সানুরিহিমায় তাদেরকে দেখাবো, ওয়াফি আনফুসিম আর তাদের মধ্যেও দেখো মাথা থেকে পা পর্যন্ত বহু নিদর্শন আমি রেখেছি, আল্লাহকে চেনার উপায় রেখেছি। এখন আল্লাহ পাক ওই কথাই বলেছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে, তোমরা কি দেখছ না? বাহ্যিক নিদর্শন রয়েছে আর আভ্যন্তরী নিদর্শন রয়েছে, বহু নিদর্শন রয়েছে। বাহ্যিক নিদর্শন মানুষের সৃষ্টি গঠন, আল্লাহ কি বলছেন তোমাদের আল্লাহ ছবি অঙ্কন করেছেন, আর কত সুন্দর ছবি অঙ্কন করেছেন, মানুষ দেখতে কত সুন্দর, মানুষকে দুনিয়ার সমস্ত সৃষ্টির সামনে রাখেন, কাকে সুন্দর লাগবে? মানুষ, বানর ভালো লাগবে, পাশাপাশি রাখেন দেখি হনুমান, হ্যাঁ কুকুর শুকুর যত কিছু আছে, উট হাতি বড় বড় সব শক্তিশালী জীব রয়েছে মানুষের চাইতে, কিন্তু মানুষের সামনে দাঁড় করলে মানুষ চাইতে সুন্দর কোন সৃষ্টি নেই। সুবহানাল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি সুন্দর গঠন দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন লাকাদ খালাকনা ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অতি সুন্দর অবয়বে, বড়ই সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মনে আছে এই আয়াত এর আগে সহি তাফসির করিনি, তারপরে ভণ্ডরা এই আয়াত দিয়ে যে কুফুরির দিকে নিয়ে যায় বা মানব জাতিকে গুমরা করে ভণ্ড পীরেরা, সে সম্পর্কে বলবো, আমার আগে থেকে মনে আছে, আমাদের ভাই স্মরণ করিয়ে দিচ্ছেন লিখে। তো আল্লাহ পাক কি বলেছেন যে তোমাদের মধ্যে অফি আনফুসিকুম, তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে, আফালা তুমসিরুন, তোমরা কি দেখছো না? তাহলে বাহ্যিক সৃষ্টিতে এই যে মাথা, এই যে চোখ, চোখগুলি যদি এদিকে হইতো, এদিকে হইতো, দুটো চোখ, দুটো চোখে দেখছেন, তিনটে চোখে তারও বেশি দেখবেন, দেখবেন না? তিনটে চোখ হলে বেশি দেখবেন না দেখবেন না? স্বাভাবিক বেশি দেখবেন। আল্লাহ যদি এখানে কোন মানুষকে সৃষ্টি করে এখানে আরেকটা চোখ, তিনটা দেখতে ভালো লাগবে, ভালো লাগবে, খারাপ লাগবে, পাঁচটা আঙ্গুল, তারও যে ছয়টা সাতটাও থাকে অনেকে, ভালো লাগে দেখতে, বিবাহ দেবেন, বিবাহ দেবেন না বোনের, এইরকম লোকের সাথে সামান্য এইরকম লোকের সাথে বিবাহ দিতে রাজি না, চিন্তা করেন আপনি। তাহলে কত সুন্দর করে বাহ্যিক ধরন গঠন দিয়েছেন, মানুষ সোজা হয়ে চলাফেরা করতে পারে। তারপরে এগুলি বলতে গেলে কয়েক ঘন্টাতেও শেষ করা যাবে না, কয়েক দিনেও শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এতে গুণগানের শেষ নেই। আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গে এই যে মোড়াবার শক্তি দিয়েছেন, কাজে ছাড়ছি মরাচ্ছি, এই শক্তিটা যদি আল্লাহ না দিতেন এইরকম টাইট হয়ে থেকে যেত, সোজা হয়ে থেকে যেত, খেতে পারতেন? খেতে পারতেন বলেন দেখি? হাঁটতে পারতেন? বসতে পারতেন? বসতে যাচ্ছেন হাঁটু সোজা সেই থেকে যাচ্ছে বলেন? কোমর বাঁকা হচ্ছে না, রুকু সেজদা করতে পারতেন? ঝুঁকে মাটি থেকে কোনো কিছু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, নিচে থেকে কোনো কিছু উঠে যাচ্ছেন, উঠতে পারছেন না? সুবহানাল্লাহ, ফি আনফুসিকুম আফালাতুল সেরুন, আল্লাহকে চেনার উপায় তোমাদের মধ্যে রয়েছে, চেনো যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর কত তোমার জন্য সহজ করে দিয়েছেন। একবার এইদিকে ঝুঁকতে পারছেন, ওইদিকে ঝুঁকতে পারছেন, যেখানে যেরকম সেরকম করতে পারছেন, উহ সুবহানাল্লাহ। এছাড়া বহু দিক রয়েছে, বহু দিক রয়েছে শারীরিক গঠন। তারপরে অফিয়ানফুস, তোমাদের মধ্যে ভিতরে মেডিকেল সায়েন্স, যে সম্পর্কে আমি কিছু জানি না, জিরো, যারা মেডিকেলের ডাক্তার, যারা স্পেশালিস্ট, যারা কনসালটেন্ট, তাদের জিজ্ঞাসা করেন এই রক্ত সম্পর্কে, প্রেশার সম্পর্কে, সুগার, শরীরে চিনি আছে। আজকে 1400 বছর আগে যদি আল্লাহ চিনির কথা বলতে যে শরীরে চিনি আছে, বিশ্বাস করতো কাফেররা? কেউ বিশ্বাস করতো? এই কোন কথা বলে রে, মানুষের শরীরে চিনি আছে, সুগার? আজকে বিশ্বাস করছেন সুগার আছে, তাই না? ডাক্তার বলে দিল কোলেস্ট্রল হয়েছে, বিশ্বাস করে নিলেন। সুগার কম হয়ে গেছে, বেশি হয়েছে, বিশ্বাস করে নিলেন। আল্লাহ পাকরম শরীরে কত কি রেখেছেন। এই যে শরীরে যন্ত্রগুলি আছে, লিভার, লিভার ফাংশন, কলিজার কাজ, কিডনির কাজ, হ্যাঁ, ফুসফুসের কাজ, এই যে আল্লাহ পাকরম বহু অঙ্গ প্রত্যঙ্গে ভিতরে বহু কিছু আছে যেগুলির কাজ আল্লাহ পাক ভাগ করে রেখেছেন, এগুলি যদি স্থিরভাবে না চলে তাহলে আপনি হঠাৎ মৌতের সম্মুখীন হবেন। হবেন না? হবেন না। সামান্য প্রেসার, প্রেসার মানে ওই রক্ত চলতে যদি নর্মাল গতিতে যদি না চলে, মন্থুর গতিতে, একেবারে আস্তে হয়ে গেল, মুশকিল, লয়ে মরবেন আপনি। আর যদি খুব দ্রুত চলতে চলতে গিয়ে দিল আপনার শিরা উপশিরা কোনোটা ছিঁড়ে, মারা গেলেন স্ট্রোক করে, হ্যাঁ, তাই না? আপনি অনফুসে খুব আফালাতুন সেরুন, কিভাবে সৃষ্টি করে এত সূক্ষ্ম করে, কত চিকন শিরা উপশিরা গুলি রয়েছে যেগুলি হার্ট পর্যন্ত গিয়েছে শরীর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হার্টের চিকিৎসা করছে, এই গত কয়েকদিন আগের ঘটনা, চিকিৎসা করলো, রাম থেকে পা থেকে একটা সেরা দিয়ে, একটা যন্ত্র দিয়ে হার্টের চিকিৎসা করলো, হার্ট মোটেই সার্জারি করল না, কাটা ছেঁড়া এখানে কিছুই নেই, সে রাম থেকে ওই সেরা দিয়ে এখান পর্যন্ত পৌঁছে তার চিকিৎসা হয়ে গেল, রিপেয়ারিং হয়ে গেল, তার হার্টে যে সেরা উপসরে গেলে সেগুলো রিপেয়ারিং হয়ে গেল। দেখছো না, ডাক্তারের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, চিকিৎসা হয়ে গেছে, তোমার আম্মার চিকিৎসা করে দিয়ে বিশ্বাস করে লাখ লাখ টাকা দিয়ে চলে আসছি আমরা। হ্যাঁ, আল্লাহ পাককে বিশ্বাস করো না? বিদাতিদের তফসির, বিদাতিরা, শুধু বিদাতি না, তারা মুশরিক, তারা বলে অফি আনফুস, আল্লাহ তোমার মধ্যেই রয়েছে, অথচ আয়াতে বলা হয়েছে, তার আগের আয়াতে যে অফিল আর যে আয়াতুন, বহু নিদর্শন, তাহলে এখানে অফি আনফুস এরকম আয়াতুন, তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে। দেখেন কিভাবে অপব্যাখ্যা করছে, তর্জমা করে দিল অফি আনফুসেক, মানে তোমাদের মধ্যে আল্লাহ রয়েছে। কোথায় আল্লাহর কথা আছে এখানে? আছে অফি আনফুসেক, তোমাদের মধ্যে আল্লাহ রয়েছে। আফালো তুমি দেখতে পাও না, মানে আল্লাহ তোমাদের মধ্যে বিলীন হয়ে গেছে, বা আল্লাহ তুমি বিলীন হয়ে গেছো। হোসেন মনসুর হাল্লাজের কুফুরি আকিদা, হলুলের আকিদা, না হলে ইবনে আরাবি মুরতাদের আকিদা, যাকে বলা হয় সবচেয়ে বড় পীর, আর তার আকিদা ওয়াহদাতুল উজুদ, পৃথিবীর সব সত্তা এক, সব জাতি এক, যেই আল্লাহ সেই তরিক, যে আল্লাহ সে আব্দুল্লাহ আব্দুর রহমান, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। এটা হিন্দু ধর্ম যে রামে ভগবানের অবতরণ ঘটেছে, কৃষ্ণতে ভগবানের অবতরণ ঘটেছে, এটা তো হিন্দু ধর্ম, এটা ইসলাম নয়। ইসলাম আল্লাহ পাকের সত্তা জাত পৃথক, আর সে আজিমের ওপর রয়েছেন, আর বান্দা সৃষ্টি প্রত্যেকে পৃথক পৃথক। আমাদের দেশের কথা, কলবে কলবে আল্লাহ আছে, তোমাদের মধ্যে আল্লাহ আছে, মানে কলবে কলবে আল্লাহ আছে, কলবুল মমিন আরশুর রহমান, কুফুরি কথা, কুফুরি কথা। মমিনের কলবে কলবে আল্লাহ রয়েছে, আল্লাহ পাক আরশ আজিম রয়েছেন, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয় যে এই যন্ত্রের মধ্যে আল্লাহ রয়েছেন, টেবিলে আল্লাহ রয়েছেন, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এটি ইসলামিক আকিদা নয়, এটি কুফুরি আকিদা, তোমাদের মধ্যে রয়েছে সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এই আকিদা তো হিন্দুরা বলে। আবার আবার মুসলমান হওয়ার কি দরকার ছিল, ভারত উপমহাদেশে এই ধর্মেই থাকতেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফি আনফুসিকুম, তোমাদের মধ্যে বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার, আফালা তুবসিরুন, সেগুলি কি তোমরা গভীর ভাবে দেখছো না, চিন্তা করি সেই নিদর্শনগুলি খুঁজো এবং আল্লাহর প্রতি বিশ্বাস করো। বড় বড় বৈজ্ঞানিকরা বিজ্ঞান চর্চা করতে গিয়ে অনেক ইসলাম গ্রহণ করেছে, এইভাবে ইসলাম গ্রহণ করেছে, এসব মিথ্যে হতে পারে না, আশ্চর্যজনক জিনিস। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আকাশে তোমাদের রিজিক রয়েছে, রিজিক তোমাদের হাতে না, কোথায় আছে, আকাশে আছে। অমাতু আদুন, আর যা তোমাদের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে তাও আকাশে আছে, মানে ভাগ্য নির্ধারিত হয়, ফয়সালা হয়, দেব নেব রাখবো উঠিয়ে নেব, এসব ফয়সালা করতে হয় অফিস সময় আকাশ থেকে আল্লাহ পাক। আল্লাহ পাক কোথায় রয়েছেন, সর্বত্র, তাহলে অফিস সময় কেন বলবেন? আল্লাহ বলে আমি যেখানে থেকে সর্বত্র, সর্বত্র থেকে আমি ইয়ে করি, ফয়সালা করি। আল্লাহ অফিস সময় রিজকুকুম, আকাশে তোমাদের রিজিক রয়েছে, অমাতু আদুন, আর যা কিছু তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে বা হয় তাও আকাশে রয়েছে। তাহলে রিজিক আল্লাহর আকাশ থেকে নেমে আসে, অমানুনাজ্জিলুহু ইল্লা বিকাদারি মালুম, আল্লাহ বলছেন নির্ধারিত পরিমাণে, নির্দিষ্ট পরিমাণ আল্লাহ নাজিল করে থাকেন। আপনি একাই ছিলেন তখন আপনাকে একার সময় আল্লাহ রিজিক দিয়েছিলেন, বিবাহ করুন আল্লাহ সচ্ছল করবেন তখন আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, ছেলে মেয়ে যখন হতে লাগলো ভয় করিয়েন না যে পাঁচ সাতটা ছেলে হয়ে গেলে খাওয়াইতে পারবো না, তখন আল্লাহ পাক দেখছেন আমার বান্দাদেরকে পাঠিয়েছি উমুকের ঘরে, সুতরাং তাদের জন্য রিজিক পাঠাইতে হবে। দেখুন আপনি আপনার ব্যক্তি জীবনে যখন একা ছিলেন আপনার পকেটের খরচ ছিল, চাপান করার পয়সা ছিল না, কিন্তু এখন আপনি পাঁচটা সাতটা দশটা লোককে খাওয়াচ্ছেন, তারপর আল্লাহ পাক কোনো অভাব রাখেনি, কোথা থেকে আসলো? অফিস সময় রিজকুকুম, রিজিক আকাশে আছে। সুতরাং দুটো ছেলে মেয়ের উপরে বন্ধ করে দেবেন না, নিজে রাজ্জাক হবেন না, আব্দুর রাজ্জাক হওয়ার চেষ্টা করেন, আব্দুল রাজ্জাক হন, রাজ্জাকের বান্দা হন, নিজে রাজ্জাক হেন না, রিজিক দাতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রবের শপথ, আল্লাহ নিজের শপথ নিজেই করেছেন এখানে, ফাওয়া রব্বিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন, নিশ্চয়ই এ হচ্ছে চিরসত্য, এ হচ্ছে চিরসত্য, আল্লাহ পাকের জাত চিরসত্য, আল্লাহ পাকের একত্ব চিরসত্য, আল্লাহর দিন চিরসত্য, আল্লাহ পাকের কিতাব কোরআন করিম চিরসত্য। তারপরে পরে কল কথা আলোচনা হয়েছে চিরসত্য, মিসলামা আন্নাকুম তান্তিকুন, যেমন কি তোমরা কথোপকথন করে থাকো, বলে থাকো, অর্থাৎ তোমরা যেমন কথা বলছো, এই কথা যখন বেরোচ্ছে তোমাদের জবান দিয়ে, তখন এটা সত্য না সত্য নয়, বুঝতে পারলেন না কথা, আপনার বাকশক্তি আছে, কথা বলার ক্ষমতা আছে, কথা বলছেন, এই কথা যে চলছে আমার, এই কথাটা বাস্তবে শুনছেন, দেখছেন না, দেখছেন না, এই আমার কথা বলাটা সত্য কিনা, আমি কথা ভুল বলছি না ঠিক বলছি সেটা বাদ দেন, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, এটা সত্য না সত্য নয়, চিরসত্য, কারণ আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আমি কথা শুনছি বা আমি কথা বলছি, আমার মুখ দিয়ে জবান দিয়ে কথা বেরোচ্ছে, ঠিক না? এটা যেমন চিরসত্য, তেমন আল্লাহ পাক চিরসত্য, আল্লাহ দিন চিরসত্য, পরকাল চিরসত্য, আল্লাহ পাকের কিতাব কোরআন করিম চিরসত্য। আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন, মিসলাম আন্নাকুম তানতাকুন, হাল আতাকা হাদীসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের সংবাদ এসেছে, তাদের সংবাদ তুমি পেয়েছো, তাদের খবর? হাদিস মানে হচ্ছে সংবাদ, হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে হচ্ছে খবর, তাদের খবর খবর তোমার কাছে কি পৌঁছেছে, যে তারা কারা ছিল এবং তারা কি উদ্দেশ্যে সেখানে পৌঁছেছিল, এসব খবর কি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার কাছে পৌঁছেছে, হাল আতাকা, তোমার কাছে কি এসেছে? হাদিস উদাইফে ইব্রাহিম আল মুকরামিন, আল মুকরামিন সম্মানিত, উদাইফ মানে হচ্ছে মেহমান, সম্মানিত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের ঘটনাবলী, তাদের কাহিনী সম্পর্কে তোমার কাছে কি কোন জ্ঞান এসেছে, অর্থাৎ তুমি জানো কি? প্রাচীন যুগের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগের ঘটনা কি করে তিনি জানলেন যদি আল্লাহ পাক না জানেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা সংক্ষেপে এখানে বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলি নাজিল করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন এই সম্মানিত মেহমানগণ প্রবেশ করল, উপস্থিত হল ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, দাখালু আলাইহি, তার কাছে প্রবেশ করল, অর্থাৎ তার কাছে তারা উপস্থিত হল, ফাকালু, অতঃপর তারা বলল, সালামান, আপনার প্রতি সালাম হোক, ফেরেশতাগণ বলেছিলেন সালামান, সালামান আসলে আছে সাল্লাম তু সালামান, আমি সালাম পেশ করলাম, সালাম এটা হচ্ছে মাফুল মুতলাক আরবি গ্রামারে, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য। এর ফেল বা এর ক্রিয়া এখানে উজ্জ্ব আছে, সাল্লাম তু সালামান, হয়তো প্রাচীন যুগে এইরকমই সালাম করা হইত, কিন্তু সন্নতি সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিখিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, কমপক্ষে সালাম দেওয়ার সময়। ওর চাইতে ভালো সালাম হচ্ছে, উত্তম হচ্ছে, বেশি নেকির কাজ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার চাইতে ভালো উত্তম সালাম নেকির সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবের ক্ষেত্রে ওয়া আলাইকুম সালাম সর্বনিম্ন সালাম, শুধু ওয়ালাইকুম না, ওয়ালাইকুম সালাম। আর তার চাইতে ভালো সালাম হচ্ছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আর তার চাইতে উত্তম সালাম হচ্ছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম আলাইহিস সালাম কে সালাম পেশ করলেন এই মেহমানরা, কি বলে ফাকালু সালামা, হতে পারে এই শব্দ দিয়ে সংক্ষেপে তারা সালাম পেশ করেছেন, উজ্জ্ব আছে সাল্লাম তো সালাম বা সাল্লাম না সালাম, আমরা সালাম করলাম, অথবা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন তারা আসসালামু আলাইকুম কোন বলেছিল, কিন্তু শব্দ এভাবে এসছে কোরআন কারিমে যে তারা সালামান বলেছিলেন ফাতাহ দিয়ে, জবর আর তানওয়িন দিয়ে, সাল্লাম তো সালামান হয় এর অর্থ ফেল লেদ মফুলে মুতলাক। কালা তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেছিলেন সালামুন, সালামুন বলেছিলেন, তাহলে সালাম যখন দিয়েছেন ফেরেশতারা তখন সালামান বলেছিলেন ফাতাহ দিয়ে, তানওয়িন এবং ফাতাহ দিয়ে সালামান। আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু সালাম যখন জবাব বলেছিলেন তখন সালা মুন বলেছিলেন, দাম্মা দিয়ে পেশ দিয়ে এবং তানমিন দিয়ে সালামুন। এই দুটোতে পার্থক্য আছে, গ্রামারের দিক থেকে পার্থক্য আছে, অর্থের দিক থেকে পার্থক্য আছে। সালামান সাল্লাম তো সালামান মানে আমি সালাম করলাম, এই যে ফেল দিয়ে ক্রিয়া দিয়ে যেটা হয় ক্রিয়ার সম্পর্ক কোন এক কালের সাথে হয় তাই না, যে কোন ক্রিয়া যে কাজ হয়ে থাকে সেটা কোন না কোন এক কালে হয়ে থাকে, হয় অতীত কাল না হয় বর্তমান কাল না হলে ভবিষ্যৎ কাল, তিনটি জামান আছে, তিনটি কাল আছে, মাদি হাল মুস্তাকবিল। পক্ষান্তরে যদি জুমলা ইসমিয়া হয়, ক্রিয়া দিয়ে যখন হবে তখন জুমলা ফেলিয়া মানে ফেল দিয়ে বাক্য গঠন, আর সালামুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া মানে ইসম দিয়ে, ফেল দিয়ে নয়, ক্রিয়া দিয়ে নয়, ইসম দিয়ে কোন বাক্য পেশ করা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালামুন মানে আমি সালামের জবাব দিচ্ছি যে তোমাদের উপরও শান্তির ধারা বর্ষিত হোক, সালামুন। এ সালামুন যে ইসমিয়া জুমলা অর্থাৎ ইসম দিয়ে সালামের উত্তর দেওয়া হয়েছে এতে স্থায়িত্ব আছে, কারণ ইসমের মধ্যে নাউনের মধ্যে কাল নেই, ওর মধ্যে কাল নেই, যুগ নেই, অতীত নেই, বর্তমান বরং সর্বদা স্থায়িত্ব তার মধ্যে আছে অর্থের মধ্যে। একটা উদাহরণ দিয়ে বুঝালে আরো স্পষ্ট বুঝবেন, যদি কেউ বলে কামা জায়দুন, জায়দ দাঁড়িয়েছে, তার মানে অতীতে দাঁড়িয়েছে তাই না, বর্তমানে নয় ভবিষ্যতে নয়, অতীতে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাহলে বর্তমান পর্যন্ত আসবে কিন্তু ভবিষ্যতে যাবে না, মানে সব যুগে যাবে না তাহলে, বা সব যুগকে সামিল নাই, যদি ক্রিয়া বলেন তাহলে সালামান এখানে ফেল দিয়ে সালাম পেশ করা হয়েছে। পক্ষান্তরে কেউ যদি বলে জায়দুন কায়মুন, কামা জায়দুন বললো না, বলো জায়দুন কায়মুন, জায়দ দাঁড়িয়ে রয়েছে, জায়দ ইসম মুবতাদা আর কায়েম হচ্ছে ইসম খবর, ইসম ফাইল খবর, জায়দ দাঁড়িয়ে রয়েছে কোন কালে দাঁড়িয়ে রয়েছে, অতীতে বর্তমানে শুধু ভবিষ্যতে মানে সর্বদা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এর অর্থে স্থায়িত্ব আছে, তাহলে যে যার অর্থে স্থায়িত্ব আছে সেটা বেশি উত্তম না যার যেটা ক্ষণিকের জন্য কোন এক কালের সাথে সীমিত, অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ কোন এক কালের সাথে সীমিত, সেটা উত্তম, যেটা স্থায়ী সেটা হচ্ছে উত্তম। সালামের ক্ষেত্রে একটা হচ্ছে কোন এক কালের সাথে সালাম সম্পর্কিত, আর এক হচ্ছে স্থায়ী সালাম, কোন সালাম বেশি উত্তম, স্থায়ী সালাম উত্তম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সালাম পেশ করেন যেটা হচ্ছে স্থায়ী সালাম, স্থায়ী শান্তি বর্ষিত হোক আপনাদের উপর, কাছে থাকার লোক যদি মোবাইল বন্ধ না করেন তো দূরের লোক কি করে বন্ধ করবে, ইব্রাহিম আলাইহিস সালাম স্থায়ী সালাম পেশ করলেন, তাই না? আর এটাই হচ্ছে সুন্নতি তরিকা, যে সালাম দাতা যে সালাম দেবে তার চাইতে উত্তর দাতা ওর চাইতে উত্তর কি করবে, উত্তম সালাম দেবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নিসাতে ইরশাদ করেছেন, ওয়াইযা হাইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে বা উপহার দেওয়া হবে, দুটি তফসির, উপহার দেওয়া হইল আর সালামের উপহার দেওয়া হইল, কোন আর্থিক উপহার দেওয়া হইল, হ্যাঁ কোন বস্তুর উপহার হলেও অথবা সালামের উপহার হলেও, সালাম আহসান মিনহা, তাহলে তোমরা সালাম পেশ করো তার চেয়েতে ভালো। আওরুদ্দুহা, আর যদি তা না পারো কমপক্ষে ওর সমান সমান জবাব দাও, রিটার্ন করো, রুদ্দুহা সমান সমান জবাব দাও। তাহলে কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে আপনি কি বলবেন জবাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কমপক্ষে একটু বেশি করলেন আপনি তার চাইতে, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কেউ যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাতু। যদি কেউ তিনটেই বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু, তো আওরুদ্দুহা তাহলে করেন সমান সমান দেন, কারণ ফুল দিয়ে দিয়েছে, তখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাতু। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই রকমই উত্তম পন্থায় সালামের জবাব দিয়েছেন। এই জন্য ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন যে যে রাফা দিয়ে পেশ দিয়ে সালামুন ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে বলা ফেরেশতাদের সালামান বলার চাইতে উত্তম, অর্থের দিক থেকে ব্যাপকতা আছে, সার্বিক শান্তি তাতে আছে, সর্বদার শান্তি আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, ইসলামের সালাম আর গায়ের ইসলামী সালাম, অমুসলিমদের সালামে আসমান জমিনের পার্থক্য আছে। অমুসলিমরা বলে গুড মর্নিং, মানে শুভ সকাল, সকাল ভালো হোক আপনার, দুপুর বিকালের দোয়া দিল না। যদি দুপুর হয় তাহলে নুন, আফটারনুন, মানে দুপুর বিকাল কিছু বললো, তাই না? আর বিকাল যদি হয় সন্ধ্যা হয় তাহলে ইভিনিং বললো, তাহলে সন্ধ্যার সাথে সীমিত থাকলো। দেখেন শুভ সন্ধ্যা, গ্রিসের লন্ডনে যারা আছেন শুভ সন্ধ্যা, শুভ সকাল ইত্যাদি। কিন্তু ইসলাম কি শিখিয়েছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, আপনার উপর শান্তির ধারা বর্ষিত হোক। কখন? সকালে, দুপুরে, বিকেলে, দিনে শুধু, রাত্রে শুধু না, সর্বদা, আপনার সারা জীবন। একবার সালাম পেলেন সারা জীবন আপনার সুখী হোক, আপনার উপর শান্তির ধারা বর্ষিত, আপনি সুখে শান্তিতে থাকেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সার্বিক জীবনে, সব ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, দৈহিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি শান্তি থাকুন, কত সুন্দর সালাম। সুতরাং এক শ্রেণীর মডার্ন মুসলিমরা যারা ইসলামের সালাম বাদ দিয়ে গুড মর্নিং হ্যাঁ এসব করবেন না, হ্যাঁ তবে অমুসলিমদের সাথে ঠিক আছে, অমুসলিমদের সাথে ঠিক আছে, অমুসলিমদের জন্য আসসালামু আলাইকুম নয়, ওটা দিয়ে শুরু করা জায়েজ নয়, সেজন্য তাদের সাথে ঠিক আছে, তাদের সাথে পার্থিব আচার আচরণ ভালো রাখার জন্য গুড মর্নিং বলেন তাদেরকে, হ্যাঁ শুভ সকাল বলেন অমুসলিম, কিন্তু মুসলিমকে বলেন গুড মর্নিং এটা জায়েজ না, মুসলিম মুসলিমকে বলবে গুড মর্নিং না জায়েজ নাই, সওয়াল খৈর, মসাল খৈর, এবং সালামকে বাদ দিয়ে যদি কেউ করে তো জায়েজ নাই, হারাম। আসসালামু আলাইকুম বাদ দিয়ে যদি কেউ সওয়াল খৈর বলে বা গুড মর্নিং বলে তাহলে জায়েজ নাই, আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বলার পরে অতিরিক্ত বলে তাহলে হয়তো জায়েজ আছে, তারপরেও না বলাই উচিত, কারণ ওর চেয়ে তো ভালো পেশ করলো, ওর চেয়ে তো ভালো পেশ করলাম, তো আমারও ক্ষুদ্র সালাম সাবাহাল খের আর মাসাল খের পেশ করার কি দরকার, শুভ সকাল শুভ সন্ধ্যা পেশ করার দরকার কি? আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই মেহমানরা যখন গেলেন, অপরিচিত মেহমান, তখন তিনি বললেন সালামের জবাব দেওয়ার পরে, কওমুন মুনকারুন, অপরিচিত লোকেরা, কওমুন মানে জাতি, দল, সম্প্রদায়, মুনকারুন মানে বহু বছর মুনকারের, অপরিচিত, গুনাহকেও আরবি ভাষায় মুনকার বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান রামিনকু মুনকারন, কেউ যদি গুনাহর কাজ দেখে, অন্যায় দেখে, অন্যায়কে মুনকার বলা হয়, কেন মুনকার বলা হয়, কারণ অন্যায় একজন মুসলিমের জন্য বা একজন সৎ প্রকৃতির মানুষের জন্য অপরিচিত, গুনাহর কাজ পাপের কাজ একজন মুসলিমের জন্য বিশেষ করে আর একজন সৎ প্রকৃতির মানুষের জন্য অপরিচিত, একজন সৎ প্রকৃতির মানুষ আর জেনা করবে, জেনার কাছে যাবে, অশ্লীল কথা বলবে, অকথ্য ভাষা বলবে, গালিগালাজ করবে, বাদ করবে, হ্যাঁ চুরি করবে, মিথ্যা কথা বলবে, এটা তো মনকার, অপরিচিত তার জন্য। কিন্তু অপরিচিতের সাথে যখন মানুষ পরিচিত বারবার পরিচিত হয়ে যায় তখন পরিচিত হয়ে যায়, তাই না? এইরকম পাপীরা বারবার যখন পাপ করা শুরু করে তখন তার কাছে আর মুনকার মুনকার থাকে না, অপরিচিত থাকে না, পরিচিত হয়ে যায়। তখন তার কাছে মারুফ নেকির কাজ, ভালো কাজ অপরিচিত হয়ে যায়, তাই না? এই হচ্ছে বদ প্রকৃতির মানুষের অবস্থা, ভালো কাজ ভালো লাগে না, মুনকার অপরিচিত কাজ, খারাপ কাজ, তার জন্য দুনিয়ার ক্ষতি করবে আখেরাতের ক্ষতি করবে, সেটাই ভালো লাগে পাপীদেরকে। তো নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হয়তো মনে মনে বললেন যে এরা তো অপরিচিত মেহমান, কিন্তু এর মানে এই নয় যে অপরিচিত মেহমান তো আর খেতে দিতে হবে না, তাদের আপ্যায়ন করতে হবে না। যেমন আজকাল আমাদের অবস্থা, আজকাল আমাদের মুসলিম সমাজের অবস্থা কি, কাকে খেতে দেবেন আপনি? পরিচিত হলে, পরিচিত যদি ফাসেক পাপিষ্ট হয়, আত্মীয় যদি গুনাহগার বেনামাজি হয়, তবু আপনার মেহমান, স্পেশাল খাবার তৈরি হবে আপনার বাড়ি, হ্যাঁ ছোটাছুটি লাগিয়ে দেখেন তাদের আতিথ্য করার জন্য, পাপিষ্ট লম্পট সুদখোর ঘুষখোর বেনামাজি বেদিন, তারপরে তাদের সাথে আত্মীয়তা তাদের খাতির করতে হবে, দেখা হয়েছে আসেন আসেন টেনে নিয়ে যাবেন বাড়িতে খাওয়ানোর জন্য, তাই না? এ হচ্ছে এমন চরিত্র যেই চরিত্র আমাদের রসুলগণের চরিত্র নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেসব মেহমান আসতেন পরিচিত নাই, অপরিচিত, বেশিরভাগ মেহমান অপরিচিত, নতুন লোকেরা এসছে, কেউ ইসলাম কবুল করার জন্য এসছে, কেউ ইসলাম এখনো কবুল করবে না শুধু জানার জন্য এসছে, অমুসলিম পর্যন্ত মেহমান হয়েছে, এসব ঘটনা জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদমাইশ মেহমান এসছে, যা ছিল খাবার সব খেয়ে ফেলে দিয়েছে, আর খেয়ে ফেলে দিয়ে রাত্রে বদমাইশি করে আবার পায়খানাও করেছে, পায়খানা করে বিছানা সব খারাপ করে দিয়েছে, ঘটনা শুনেছেন না? হ্যাঁ ঘটনা জানেন। তাহলে এর দ্বারা কি বুঝলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জানাশোনা মেহমান হচ্ছে না, যেমন আমাদের হয়, যার সাথে খাতির আছে শুক্রবার রাত্রে তার আপনার মেহমান, তাই না? আর যাদের সাথে পরিচয় নেই, যতই আল্লাহ আল্লাহ হোক না কেউ, যতই ভালো মনে আপনার মেহমান নয়। আজকে কোন অপরিচিত মানুষ যদি মুসলিম গ্রামে চলে যায় মসজিদে ওঠে, অপরিচিত মানুষ, কেউ জিজ্ঞাসা করবে না যে লোকটি কোথেকে আসলো, কি খাবে, বাড়ি কোথায়, কোনো প্রয়োজন আছে, কেউ জিজ্ঞাসা করবে না, অথচ আপনার মসজিদের মেহমান, আপনার মসজিদের মতন মানুষ নামাজ পড়েছে অবস্থান করেছে, তার মেহমান, খোঁজ খবর নিতে হবে না? কিন্তু কেউ খোঁজ খবর দেবে না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে বললেন যে এরা ছোট এরা অপরিচিত মানুষ, খুব সুন্দর, যেহেতু অত্যন্ত সুন্দর রূপচেহারা নিয়ে জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহিসসালাম হাজির হয়েছেন, অপরিচিত এইরকম মানুষ কোনদিন দেখিনি আমি, মনে মনে বললেন। একটি তাফসির আর কোন কোন তাফসির কারগণ বলেছেন যে না, তিনি স্পষ্ট বললেন, মানে কথাই তিনি বললেন যে আপনারা অপরিচিত মানুষ, অর্থাৎ পরিচয় তাদের জানতে চাইলেন, কমন কারণ অপরিচিত মানুষ, ভাই আপনাদের পরিচয়টা কি, যেমন আমরা বলি না, হ্যাঁ ভাই আপনাদের পরিচয় কি, ভাই আপনাদেরকে তো চিনলাম না, তিন চারজনের সাথে সালাম হচ্ছে তার মধ্যে একজনকে চেনেন না, বলেন না ভাই আপনাকে চিনলাম না, বা অন্যদেরকে যাদেরকে চেনে তাদেরকে বলছেন ভাইকে চিনলাম না, বলি না ভাই অপরিচিত জানো, প্রথমবার দেখছি জানো, বিভিন্ন ভাষা আমরা বলে থাকি। ঠিক ওইভাবে হয়তো কথাতে তিনি মনে মনে নয়, একটি তরফ মনে মনে হয়তো বললেন যে এদেরকে তো চিনি না ভাই, অথবা তিনি খোলাখুলি বললেন, কথায় বললেন যে কওমুন কারুন অপরিচিত মেহমান, আপনাদের পরিচয়টা বা কি। তারপরে এ কথা নাই যে অপরিচিত মেহমান সুতরাং তাড়াতাড়ি বিদায় করে দেখে না, রাগা এলা আহলিহি, রাগা এরুগ মানে হচ্ছে রাউগুন মাদ্দা বা ধাতু থেকে উদ্ভূত, এর অর্থ হচ্ছে চুপচাপ দ্রুত কোথা থেকে কেটে পড়া, বেরিয়ে পড়া, বসে আছেন এখানে, বসে থাকতে হঠাৎ করে দ্রুত বেরোলেন আর চুপচাপ বেরোলেন, কাউকে জানা নিলেন না, এটা হচ্ছে রাগা এরুগের অর্থ। এখানে আল্লাহ বলছেন ফারাগা এলা আহলিহি, ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পরিবারের কাছে দ্রুত চুপচাপ ছুটে গেলেন, চুপচাপ মেহমানদের সামনে থেকে, মেহমান মজলিসে বসে আছে, সেখান থেকে কেটে পড়লেন। কি জন্য চুপচাপ গেলেন, কয়েকটি কথা আগে তর্জমা করবে তারপরে শোনাব যে মেহমানের খাতির কেমন করে করতে হবে এবং ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দরভাবে অতিথির আপ্যায়ন করেছেন, মেহমানের সম্মান প্রদর্শন করেছেন, যেগুলি আমাদের জন্য সুন্নত, সেগুলি আমাদের জন্য অনুসরণীয় এবং সেগুলি আমাদের করতে হবে। ফারাগা ইলা আহলিহি, সুতরাং তিনি দ্রুত নিজ পরিবারের কাছে ছুটে গেলেন, চুপচাপ ছুটে গেলেন। যা আগে ইজলিন সামিন, অতপর নিয়ে আসলেন বে ইজলিন এমন এক বাছুর, সামিন যা মোটা তাজা, সামিন মানে মোটা তাজা। অন্য আয়াতে আরেকটি শব্দ ইজলিনের গুণ হিসাবে উল্লেখিত হয়েছে, বে ইজলিন হামিদ, হামিদ মানে হচ্ছে ভুনা। হ্যাঁ, ভুনা করে বাছুরের গোস্ত, এত বাছুরের গোস্ত, বুড়া গরু নয়, বুড়া গরু গোস্ত ভালো লাগে না, ছিঁড়তে কষ্ট লাগে, তাই না, বাছুরের গোস্ত। আর তারপরে সেটা হচ্ছে মোটা তাজা, এমন না যে শুধু হাড় হাড় দিতে আছে, না মোটা তাজা সামিন। আর সেটা আবার ভুনা করে নিয়ে আসলেন দ্রুত গিয়ে, আবার বাছুর আর তার একটা অংশ নয়, আধা কিলো গোস্ত মেহমানের তিনজন, আধা কিলো গোস্ত, এক কিলো গোস্ত না, গোটা এক বাছুর, আর মোটা তাজা বাছুর, আর সেটাকে ভুনা করে নিয়ে এসে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় আজকে থেকে 5000 বছর আগে কত অভাব ছিল, কত মানুষ অনুন্নত ছিল, সেই যুগে গোটা এক বাছুর ঘুনা মোটা তাজা নিয়ে এসে জানতেন না তিনি ফেরেস্তা এখন পর্যন্ত, নাহলে কেন খাবার নিয়ে আসবেন তিনি, মানুষ মেহমান এসছে, অপরিচিত মেহমান, তারপরে এসে উপস্থিত করেছেন। আর আমরা সবুজ ভাত দিতে প্রস্তুতি না অপরিচিত মেহমানকে, লাল ভাত দিতে প্রস্তুতি না অপরিচিত মেহমানকে। অতপর তাদের সামনে পরিবেশন করলেন, তাদের সামনে রেখে দিলেন, কাররাবা মানে নিকটে করলেন, তাদের কাছে রাখলেন, সে ভোনা বাছুর তাদের কাছে নিয়ে এসে রাখলেন। কালা, তারপরে বললেন আলা তাকুলুন, আপনারা খান না কেন, দেখছেন যে সামনে পেশ করে দিলাম তারপরও খাচ্ছেন না তারা। অন্য আয়াতে রয়েছে ফালাম্মা রাআহু, তাদেরকে দেখলেন, লা তাসিলু আইদিয়াহুম, তাদের হাত বাড়ছে না খাবারের দিকে, নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, তখন যেন একটা ভয় অনুভব করলেন, যদি এরা খাচ্ছে না কেন, খাবার পেশ করলাম আবার খাচ্ছে না, চুপচাপ বসে আছে, ভয় হইল, কিরকম ভয়। হ্যাঁ, তখনকার যুগে, বিশেষ করে তখনকার যুগে যে প্রথা ছিল সেটা হচ্ছে, যদি কোনো অপরিচিত লোকেরা আপনার বাড়িতে আসে আর খাবার না খায়, তার মানে তারা আপনার শত্রু, অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, আপনাকে মারার জন্য বা আপনার বাড়ি চুরি ডাকাতি করার জন্য, লুটপাট করার জন্য, আপনার অনিষ্টের উদ্দেশ্যে এসছে, এই ভয় পেলেন। মানুষ হয়তো চুরি ডাকাতি করার জন্য বা মারধর করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য এসছে নাকি, একটু ভয় পেলেন। মানুষ যখন ভয় পায় চেহারা দেখলে বোঝা যায়, তাই না, আর এটা বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা আরো বেশি বুঝতে পারে, চেহারা দেখলে বুঝতে পারে এর কাছে লাইসেন্স আছে কিনা, এর কাগজপত্র ঠিক আছে কিনা, হ্যাঁ এর কাছে একাম আছে কিনা, বুঝতে পারে ওরা যে বৈধ না অবৈধ, কথা বললে ভিতরটা সুখে আসে তখন বুঝতে পারে, চোর বা অবৈধ লোক বা পাপি অপরাধী যখন কথা বলে তখন ভিতরটা সুখে আসে, ভিতর সুখে আসলে তখন তার একটা প্রভাব পড়ে চেহারার উপর, কথার উপর, অতি বুঝতে পারে, আর প্রতিদিন এই কাজই করছে তারা, সুতরাং তারা দ্রুত বুঝতে পারে। ফেরেশতারা বলতে বললেন যে এবারে আলাইহিসসালাম ভয় পেয়ে গেছেন, তখন কালু লা তাখাফ বললেন ভয় করিও না, ভয় করিও না, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, সুসংবাদ দেওয়ার জন্য। এদিকটায় পড়ে যাচ্ছি এখন, এই যে আয়াতের অংশগুলি কয়েকটা কথা শুনলেন, মেহমানদের আতিথ্যের ক্ষেত্রে সেগুলির তাফসীর ভালো করে শুনুন, তরজমা শুধু করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে দেখে সালামের পরে সেখান থেকে বাড়ির দিকে ঢুকে পড়লেন, মেহমানদের কাছে বসে না থেকে বাড়ি দিয়ে কি করলেন, ঢুকে পড়লেন, চুপচাপ ঢুকে পড়লেন, আর দ্রুত চুপচাপ মেহমানদের কাছ থেকে চলে যাওয়া, এটা ভালো না বলি কয়ে যাওয়া ভালো, বুঝতে পারবেন না শুধু এইটুকু জিজ্ঞেস করলে, যদি বলি কেমন জিজ্ঞেস করেন ঠিক আছে আপনাদের জন্য খাবার পানি নিয়ে আসি, এটা ভালো না চুপচাপ বাড়ির দিকে ঢুকে খাবার ব্যবস্থা করা ভালো, এখন বুঝতে পেরেছেন তাই না, যারা খেতে দিবে না অথবা যদি একেবারে বাধ্য হই তাহলে দেব, অত দেওয়ার ইচ্ছা নেই খাবার। কি খাবেন বলেন, কি খাবেন, কি নিয়ে আসবে বলেন, তাই না? ও কথা তো খুব সুন্দর, মানে যা চাইবে তাই পাবে হয়তো, কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে না না কিছু লাগবে না, এতটুকু শোনা তাই না, না ভাই কিছু লাগবে না, আমরা খেয়েছি অসুবিধা নাই, বসেন বসেন বসেন, বসে গেলেন, গল্প করে বিদায় করে দিলেন, তাই না? চালাক যারা ওরা এরকম কাজ করে, যারা খেতে দিতে চায় না মানুষকে। এবার আমি বলে তবে কাজ করলে তাহলে মেহমানদের আতিথ্যের আদব হচ্ছে যে আপনি তাদের জিজ্ঞাসাবাদ করবেন না কি খাবেন কি করতে পারি এসব না, মেহমান এসে খাওয়াইতে হবে, খাওয়ার ব্যবস্থা করেন আপনি, মেহমান এসে কিছু দিতে হবে, পেশ করতে হবে। যদি খাওয়া দাওয়ার মেহমান নাও হয় তাহলে আমাদের দেশে যেমন হালাল মেহমান আছে আবার হারাম খাওয়ার মেহমান আছে তাই না, চা আর পান। আমাদের দেশের সর্বনিম্ন আতিথ্য হচ্ছে কি, চা আর পান। তো চা তো হালাল কিন্তু পানের সাথে জর্দা সাধারণত ছাড়া পান হয় না, সেই জন্য হারাম, এবং জর্দা দেওয়া পান পেশ করা হারাম, তাদের জন্য হারাম আর আপনার জন্য পেশ করা হারাম। জর্দা রাখবেন বাড়িতে মেহমানদের জন্য, যে কিছু মেহমান আসে যারা জর্দা খায়, আমি যদিও খাই না কিন্তু কিছু মেহমান আসে তাদের জন্য রাখতে হয় না, জায়েজ নয় হারাম। তো হারাম দিয়ে আতিথ্য করবেন না, আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। তো একটি বিষয় জানলেন যে মেহমান আসলে তাহলে বাড়ির দিকে ছুটে খোঁজ খবর নিতে, বাড়িতে কিছু আছে কিনা, না থাকলে ব্যবস্থা করতে হবে, খালি স্ত্রীকে এনে দেবেন তাহলে তো ব্যবস্থা করবে, আর যদি থাকেও তাকে জানাবেন তাহলে তো, যে কেমন কি করতে হবে না হবে কোনটা ভালো হবে এখন পেশ করা। ফাজাব এইজিলেন সামিন, তারপরে বাছুর পেশ করলেন, সে মোটা তাজা ভুনা, এটা যখন পেশ করলেন ফাকার রাবাহু ইলাইহিম, আল্লাহ পাক বলছেন যে পেশ করার সময় তাদের সামনে দিলেন, তাদের নিকটবর্তী করে দিলেন বাছুরটিকে। খাবার পেশ করার দুটো তরিকা, একটা হচ্ছে আজকালকার পশ্চিমা সভ্যতায় ডাইনিং হলে খাবার রেখে দিয়ে আসেন আসেন আসেন খান, তাই না, তাই না, ডাইনিং হলে খাবার রেখে দিয়েছেন টেবিল দিয়ে, আর তারপর বলছেন আসেন আসেন, এক রুমে বসে আছে তাদেরকে ওখান থেকে উঠানো আবার উঠে আসবে তাহলে খেতে হবে, একটা তরিকা প্রচলিত তরিকা আজকাল। আর একটা তরিকা হচ্ছে জানা, যেখানে মেহমান বসে আছে তাদের কষ্ট দেবো না, উঠা উঠি আবার এদিকে আসেন ওইদিকে আসেন, হুকুম করা তাদের আদেশ করা ওইসব না, যেখানে বসে সেখানে নিয়ে পেশ করে দিলাম, কোনটা বেশি ভালো, যেখানে বসে তাদেরকে কষ্ট না দিয়ে যেখানে বসে সেখানে পেশ করে দিলাম, অথবা সেই কক্ষে যেই কক্ষে বসে সেখানে দিলেন খাবার, কিন্তু ওইদিকে বসে আছে এদিকে খাবার রাখলেন, আসেন আসেন খান, অভদ্রতা খানিকটা তাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এই অভদ্রতা করলেন না, এতে সেখানে আদাব জিয়াফা, জিয়াফত কেমন করে করতে হয়, মানুষকে খাওয়াইতে হবে কি করে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। ফাকাররাব তাদের কাছে পেশ করলেন খাবার, তাদেরকে বললেন যে আসেন খাবারের কাছে, খাবারের কাছে রাখলেন না বরং তাদের কাছে গিয়ে সামনে খাবার পেশ করলেন। কালা আলা তা কোন, আরবি ভাষা আলা তা কোলন, এটা হচ্ছে অনুরোধ বাচক বাক্য, আবেদন সূচক, আবেদন করছেন তার কাছে আসুন খেয়ে নিন, আলা তা কোলন আর বলা আরবি ভাষায়। তো এই ভাষায় তাদেরকে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে খাবারের কাছে আসতে, তারপরে খাবার যে পেশ করলেন সেটা আপনার লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে যে বাছুর পেশ করলেন, তাও মোটা তাজা ভালো খাবার পেশ করলেন, তাহলে আপনার বাড়িতে যে ভালো খাবার আছে সেটা পেশ করার চেষ্টা করবেন, এমন নয় যেমন আজকালকার যেমন মেহমান তেমন খাবার পেশ করবেন, যে দেখেন যে এই মেহমানকে ডাল ভাত দিয়ে বিদায় করা যায় ডাল ভাত দিয়ে বিদায়, এই মেহমানকে চা দিয়ে বিদায় না, খাবার সময় এখন দুপুরবেলা অথবা রাত্রিবেলা আর অথবা দূর থেকে এসছেন মেহমান তাহলে খাবার লাগবে, শুধু চা দিয়ে বিদায় করা, অথচ 200 কিলোমিটার দূর থেকে এসে 100 কিলোমিটার দূর থেকে এসছে, এটা আপনার আতিথ্য হল না, মেহমানের সম্মান প্রদর্শন করা হল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ফাওজাসা মিনহুম খীফা, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এই ঘটনাই সূরায়ে হুদে এবং সূরায়ে হিজরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তাদের হাত সামনের দিকে বাড়ছে না, তখন ফাওজাসা মিনহুম খীফা ভয় পেলেন, তাদের পক্ষ থেকে ভয় অনুভব করলেন। কালু তখন ফেরেশতারা বললেন লা তাখাফ ইব্রাহিম, ভয় করিয়েন না, বেগোলামিন আলিম এবং তাকে সুসংবাদ দিলেন ফেরেশতারা বেগোলামিন এমন এক বালকের, গোলাম মানে বালক, এমন এক সন্তানের, আলিম যে হচ্ছে বড় জ্ঞানী, যে ছেলে হচ্ছে বড় জ্ঞানী। এই সুসংবাদ কোন ছেলের ছিল কি বলতে পারেন না বল? এই আলিম বলে কোরআনে কারিমে যে বলা হয়েছে, দুইবার ছেলের সুসংবাদ দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। একবার সুসংবাদ দেওয়া হয়েছে এই ঘটনায়, এই ঘটনায় সুসংবাদ দেওয়া হয়েছে যে ফেরেশতারা আসলেন তার বাড়িতে মেহমান হয়ে আর সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে লূত আলাইহিস সালামের জাতি সমকামিতায় লিপ্ত পাপিষ্ঠদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে ফেরেশতারা গেলেন, ওই উদ্দেশ্যে এসেছিলেন, সেখান থেকে যাবেন তারা। সেই সময় যে সুসংবাদ দিয়েছিলেন সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। সারা বন্ধা ছিলেন, 99 বছর বয়স হয়ে গেছে সারা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর বয়স। সেই সময় আল্লাহ পাক রব্বুল সুসংবাদ দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, অবশ্যরূহ বেগোলামিন আলিম, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়া মানে তার স্ত্রীকেও সুসংবাদ দেওয়া, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের একজনকে যদি আল্লাহ সুসংবাদ দেয় তাহলে অপরজনের জন্য সুসংবাদ, কারণ ছেলে যেমন বাবা তেমন ছেলে মায়েরও। এই অবস্থায় আল্লাহ সুসংবাদ দিলেন। আর ইসমাইল আলী ইসলাম সম্পর্কে যে সুসংবাদ রয়েছে, ওয়াকাল ইন্নি যাহিবুন, সূরা সাফাতে রয়েছে, ওয়াকাল ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু, রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে নেক সন্তান, সৎ সন্তান দান করো। তখন আল্লাহ বলছেন ফাবাশশারনাহু, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সুসংবাদ দিয়েছিলাম বিগোলামিন এমন এক বালকের যা ছিল কি হালিম, এখানে আলিম আর ওখানে হালিম, হালিম মানে হচ্ছে ধৈর্যশীল, সহিষ্ণু, অত্যন্ত ধৈর্যশীল। আর তার ধৈর্যশীলতা স্পষ্ট হয়ে উঠেছে কখন, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার ছেলেকে কোরবানি করো স্বপ্নের মাধ্যমে। তখন ছেলেকে সকালে উঠে বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি, আর আমি তো আল্লাহর নবী, আর নবীদের স্বপ্ন তো শয়তানের পক্ষ থেকে হয় না, আর সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই হচ্ছে আদেশ, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, আল্লাহ আদেশ করছেন আমাকে। ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, সুতরাং তোমার মতামত পেশ করো কি করবো বলো। তখন কি বলেছিলেন ইসমাইল আলী ইসলাম, কালা ইয়া আবাতি, হে সম্মানিত আব্বা, ইফ আল মা তোমার, আপনাকে যে আদেশ হয়েছে তা আপনি করে ফেলুন। সুবহানাল্লাহ, ইফ আল, আপনি করে ফেলুন, মা তোমার যার আদিষ্ট হয়েছেন আপনি। সাতা যে দুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন, কোনো চিন্তা করবেন না আপনি আমার পক্ষ থেকে। অথচ মাত্র কয়েক বছরের ছেলে, দৌড়াদৌড়ি ফালাম্মা বালাগ মাহু সাই, আল্লাহ বলেছেন দৌড়াদৌড়ি করতে শিখেছেন, একটা ছেলে দৌড়াদৌড়ি করতে কয়েক কত বছর, 5 বছর, 7 বছর, 6 বছর এইরকম বয়স। তাহলে সূরা সাফাতে যে আয়াত রয়েছে তাতে সুসংবাদ দেওয়া হয়েছিল ইসমাইল আলী সালামের, সুসংবাদ ইব্রাহিম আলী সালামকে দেওয়া হয়েছিল। ইসমাইল আলী সালামের মায়ের নাম কি? হাজার, যাকে আমাদের দেশে হাজেরা, একটু বিকৃত করে হাজেরা বলা, কারণ হাজেরা নামটি আমাদের দেশে প্রচলিত নাম, হাজেরা নয় হাজার, নাম সহি বুখারিতে তার নাম উল্লেখ হয়েছে হাজার। ইব্রাহিম আলী সালামের ইসমাইল আলী সালাম ছেলে হাজার থেকে, আর সারা আলী সালামের পেট থেকে ইসহাক, এবং ইসহাক আলী সালাম, আর আল্লাহ পাক আরেকটা অ্যাড আমি ওয়ারা ইসহাক ইয়াকুব, আরো সুসংবাদ দিচ্ছি যে ইসহাক আলী সালামের জন্ম তোমার বাড়িতে হবে, আর ইসহাকের ছেলে আরেকজন হবে নবী, তারও সুসংবাদ অগ্রিম দিয়ে দিচ্ছি, তার নাম হবে ইয়াকুব, আমি ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে ইয়াকুবেরও সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ পাক কিভাবে সম্মানিত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাকের রহমত থেকে তাহলে নিরাশ হওয়ার কিছু নেই, কেউ যদি 100 বছরে সন্তান পেতে পারে তা আপনি বিয়ের 10 বছর, 20 বছর পরে, 40 বছর, 50 বছরে পেতে পারেন না, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইতে জানেন না, আল্লাহকে ধরতে জানেন না, আল্লাহ পাকের কাছে আপনি আশা রাখেন এবং আল্লাহর কাছে ধৈর্যের সাথে দোয়া করতে থাকুন। আল্লাহ পাক যেন যেসব ভাইরা নিঃসন্তান রয়েছে তাদেরকে নেক সন্তান দান করেন। এই সুসংবাদ শুনতে পর্দার আড়াল থেকে ইব্রাহিম আলী সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম শুনছিলেন কথাগুলি, মেহমানকে খাবার পেশ করার পরে মহিলার পর্দার আড়াল থেকে শুনে, আর কিছু বেহায় মহিলার আবার একটু করে দেখে উঁকি মেরে, না ওইটা করবে না, দেখেছেন এরকম এরকম করে কিছু মহিলার চরিত্র, একটু দেখি ভাবছি যে মেহমানরা ওই দিকে তো বসে আছে, খাবার দিকে মন দিয়ে আছে বা গল্পের দিকে একটু করে মাথাটা ভরে করে একটু করে দেখে, আর ওই দেখতে গিয়ে মেহমানরা দেখে ফেলে, না এরকম কাজ করবে না মহিলা। তাই পর্দার আড়াল থেকে তাদের কথা শুনলে কোনো দোষ নেই। ফাঁক বালা তিমরা তুফি সাররা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই সুসংবাদ শুনে 99 বছর বয়স আশ্চর্য হয়ে গেছেন, এ কোন কথা হলো, সারা জীবন চলে গেল আল্লাহ পাক দিলেন না হইল না, এখন হাড় হাড্ডি শুধু আছে শরীরের মাংস নেই, আমার স্বামীও বুড়ো আর আমিও বুড়ি হয়ে গেছি, আর আমি তো বন্দা বাঁধা এতদিনের, এখন আবার ছেলে হবে, এটা কেমন কথা হইল, হতে পারে এরকম আশ্চর্য হচ্ছেন। শাক বালাত ইমরাত, তার বিবি তার স্ত্রী, কার স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এক আকবালাত মানে এগিয়ে আসলেন, ছুটে আসলেন, ফি সাররাতিন ফি সাইহাতিন, চিৎকার করে হঠাৎ করে, মানুষ যখন আশ্চর্য হয়ে যায় হঠাৎ কথা বলতে গিয়ে হুঁশ থাকে না কি বলি, চিৎকার করে উঠেছেন, হাই আল্লাহ যেমন বলে, হ্যাঁ হাই হাই, তাই না, এরকম কোন এক শব্দে তিনি চিৎকার করে উঠলেন। সাররাতিন মানে ফি সাউতিন, না সাইহাতিন, চিৎকার করে তিনি এগিয়ে আসলেন। ফাসাক্কাত ওয়াজহা, ওয়াজহর মানে মুখমণ্ডল, আর মুখমণ্ডল একটা অংশ হচ্ছে কপাল, মানুষ যখন আশ্চর্য হয় আজও কপাল হাত দেয়, হায় আল্লাহ কি হলো রে, তাই না, হ্যাঁ এটা হতে পারে, করে না, তো এখানে ওই অর্থে আছে ফাসাক্কাত মানে জারাবান, ফাসাক্কাত ওয়াজহা, অতঃপর সারা আলাইহিস সালাম তার কপালে হাত রাখলেন, এটা আবার কি, এ বসে ছেলে হবে, ওয়াকালাত আর বলে উঠলেন আজুজুন আকিম মানে আনা আজুজুন আকিম, আমি তো এক বুড়ি, আজুজ মানে বুড়ি বৃদ্ধা, আকিম মানে বন্ধা, এক তো বুড়ি হয়ে গেছি, সন্তান গর্ভে ধরার ধারণ করার মতো ক্ষমতা কোথায়, আর এক তো সারা জীবন আমি বাঁধা বন্ধা, কি করে হবে, কালু তখন ফেরেশতারা বললেন কাজালিকে অনুরূপ এইরকমই, কালা রব্বকে তোমার রব বলেছেন, আল্লাহ পাক বলেছেন, যে আল্লাহর কথা বলছি আমরা আল্লাহর কথা নকল করছি, কারণ আল্লাহর আমরা দূত আল্লাহ রসুল, আমরা রসুল দুই রকম, মানুষের মধ্যে থেকে রসুল হচ্ছেন নবী রসুলগণ, হ্যাঁ যাদের কাছে আল্লাহ পাক ওহী করেছেন, আর আল্লাহ পাকের আদেশ নিষেধ নিয়ে কোন সুসংবাদ নিয়ে দুঃসংবাদ নিয়ে আজাবের সংবাদ নিয়ে যাদেরকে পাঠান আল্লাহ পাক কোন কিছু করার জন্য পৃথিবীতে, তারা হচ্ছেন ফেরেশতাদের মধ্যে থেকে রসুল আল্লাহর দূত, ইন্নাহু হুয়াল হাকিমুল আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক হচ্ছেন প্রজ্ঞাময় হাকিম আলীম, তিনি মহাজ্ঞানী, আল্লাহ পাক মহাজ্ঞানী, সবকিছু তিনি জানেন এবং তিনি প্রজ্ঞাময়, তার কাছে হিকমত আছে, রহস্য আছে, এই বৃদ্ধ বয়সে আল্লাহ দেবেন এতে আল্লাহ পাকের বড় হিকমত আছে, এত বিলম্বে কেন দিলেন, আবার এখন দিলেন কেন, দিবেন কেন, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। যখন ফেরেশতারা কিছু খেলেন না, জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আলা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ফামা খাতবুকুম মানে মা শানুকুম মা বালুকুম মা হালুকুম, এগুলি শব্দ আরবি প্রতিশব্দ, হাল মানে অবস্থা, শান মানে অবস্থা, বাল মানে অবস্থা, খাতব মানে অবস্থা, ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে দূতগণ মানে আল্লাহ পাকের দূতগণ, জানতে পারলেন যে এরা তাহলে মানুষ নাই ফেরেশতারা, সুসংবাদ শুনলেন, সুসংবাদ শুনলেন তাহলে আরো স্পষ্ট জানতে পারলেন আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন, জানতে পারে যে সব আল্লাহ পাকের পক্ষ থেকে দূত অর্থাৎ ফেরেশতা, তখন বললেন হে প্রেরিত দূতগণ, মুরসাল এর জমা হচ্ছে মুরসালুন, হে প্রেরিত দূতগণ, আপনাদের অবস্থা কি তাহলে, আপনাদের উদ্দেশ্য কি তাহলে, কি জন্য এসেছেন, আমার সানুকুন কি কাজ নিয়ে এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে আপনার আগমন করেছেন, কালু তখন ফেরেশতারা বলে ইন্না উরসেল না এলা কমিন মুজরিমিন, নিঃসন্দেহে আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের উদ্দেশ্যে, মুজরিমিন অপরাধী, কোন জাতি সেটি, লূত আলাইহিস সালামের কওম, অন্য আয়াতে রয়েছে ইন্না উরসেলনা ইলা কওমি লূত, স্পষ্ট হয়েছে। লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, কি জন্য, কি করব তাদেরকে? লেনুর ফিল আলিম হেজারতা মিন তিন। দেখেন, এক নবীকে সুসংবাদ দিতে এসেছেন, সুবহানাল্লাহ, ছেলে সুসংবাদ, এমন ছেলে সুসংবাদ যার ছেলে থেকে অনেক আম্বিয়া রসুল পয়দা হল, তাই না? ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে বলেন ইয়াকুবের ছেলে নবী ইউসুফ, তারপরে জাকারিয়া, ইয়াহিয়া, মুসা, ঈসা, সমস্ত বনি ইসরায়েলদের নবী হারুন, সমস্ত বনি ইসরায়েলদের নবী রসুলগণ এই বংশ থেকে। আর আরাক নবীকে অস্বীকার করার কারণে সেই জাতির জন্য আল্লাহ পাকের আযাবের আদেশ নিয়ে ফেরেশতারা আগমন করেছেন, ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, নিশ্চয় আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী জাতির উদ্দেশ্যে, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, যাতে করে তাদের উপর আমরা বর্ষণ করি। আর সালা ইরসাল মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া মানে বর্ষণ করা, তাদের উপর বর্ষণ করি হিজারাতাম মিন তিন, মাটির তৈরি পাথর, মাটিকে পুড়িয়ে যখন একেবারে শক্ত হয়ে যায় সেই রকমের পাথর, পাথর বর্ষণ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে। মুসা ওয়ামাতানা ইনদা রাব্বিকা, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সেসব পাথরগুলি চিহ্নিত রয়েছে, চিহ্নিত রয়েছে, এই চিহ্নিত রয়েছে তাফসিরে, তাফসির কারণ বলেছেন চিহ্নিত মানে এক একজনের নাম ওই পাথরগুলিতে লেখা ছিল, যেমন আবরাহার সেনাবাহিনীকে যখন ধ্বংস করা হয় তাহলে এক একটি পাথরে নাম লেখা ছিল যে কার উপর এটা পড়বে, কার জন্য এটা অ্যাটম বম, তাকে খুঁজলো কোথায় আছে সে, তার উপর। এইভাবে লুত আলাইহিস সালামের জাতির অপরাধী লম্পট লুচ্চা সমকামিতায় লিপ্ত, তার আগে মানব জাতির মধ্যে এই সমক পুরুষে পুরুষে কুকাজ ছিল না, এই জাতি প্রথম এই অন্যায় কাজ শুরু করে। আজকে কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর নোংরা বিকৃত প্রকৃতির লোকেরা এইসব কুচরিতে লিপ্ত রয়েছে, পাপে লিপ্ত রয়েছে। আল্লাহ পাকের আজাব যত বড় অপরাধ হবে তত বড় আজাব হবে, তত কঠোর শাস্তি হবে। এই জাতিকে এমন কঠোর শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, অন্য কোন জাতিকে এত কঠোর শাস্তি ধ্বংস করেনি। এবং এই এলাকাকে আল্লাহ পাক জমিন করে রাখেননি যাতে করে এই এলাকায় কোনো মানুষ বসবাস নাই করতে পারে, এত নোংরা করে দিয়েছে এই জমিনকে। সুতরাং আল্লাহ পাক তারপরে ওই জমিনকে ধ্বংস করে দিয়ে সমুদ্রে পরিণত করেছেন, সেই সমুদ্রের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, মৃত সাগর, মৃত সাগর। এত আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব সেই সাগরের উপর রয়েছে, বা সেই এলাকার উপর রয়েছে। সাদ্দুম, সেই গ্রামের নাম ছিল, অঞ্চলের নাম ছিল সাদ্দুম, হাদিসে রয়েছে, যে সেখানে কোন মাছ কোন প্রাণী থাকে না, মৃত সাগরে কোন মাছ কোন প্রাণী পাবেন না। আল্লাহ গজবের অনুভূতি এসব সৃষ্টি করেছে, কিন্তু এই শ্রেষ্ঠ মানুষ যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ দিয়ে পয়দা করলেন, যাদেরকে আল্লাহ সম্মানিত করে পয়দা করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছে, তাদের এই অনুভূতি নেই, তাদের এই অনুভূতি নেই। আল্লাহর আজাবের কথা শুনছে, আল্লাহর আজাবের কথা পড়ছে, আল্লাহর আজাবের কথা দেখছে, আদ সম্প্রদায়ের এলাকা জানছে কোথায় রয়েছে, নূহ আলাইহিস সালামের জাতি কিভাবে ধ্বংস করা যায়, ফিরাউনকে কি করে ধ্বংস করা হয়েছে, লূত আলাইহিস সালামের জাতি কি করে ধ্বংস করা হয়েছে, আর কি জন্য ধ্বংস করা হয়েছে। তারপর ওইসব পাপে লিপ্ত আবার এই মানব জাতি। আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন যে ফেরেশতারা বললেন মুসা ওয়ামাতান ইনদা রাব্বিক, হে নবী ইব্রাহিম, তোমার রবের পক্ষ থেকে সে পাথরগুলি চিহ্নিত রয়েছে, লিল মুসরিফিন, কোন লোকদের জন্য, যারা সীমা লঙ্ঘনকারী, মুসরিফিন, যারা সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী, তাদের জন্য। ফাখরাজানা মান কানা ফিহা মিনাল মুহি, আল্লাহ পাক বলছেন ওই এলাকায় যখন আল্লাহ পাকের আযাব শুরু হইল লূত আলাইহিস সালামের এলাকায়, তখন সেখানে যারা মমিন ছিল তাদেরকে আমি বের করে নিলাম, সেখানে মমিন একমাত্র একটি বাড়ি, লূত আলাইহিস সালাম এবং তার মেয়ে, একাধিক মেয়ে ছিল, সে মেয়েরা, এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও মুসলিম হয়নি, ইমান নিয়ে আসেনি, আল্লাহ পাক তাকেও ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ফাখরাজান মান কানা ফিহা, সেখানে যারা ছিল তাদেরকে বের করে নিলাম, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, সেখানে একটি বাড়ি ছাড়া কোন মুসলিম বাড়ি আর পাইনি, একটি পরিবার ছাড়া আর কোন মুসলিম পরিবারই আমি পাইনি, আল্লাহ বলছেন একটি পরিবার শুধু ছিল, আর তারও স্ত্রী আবার ছিল না। এই জন্য অন্য আয়াত রয়েছে ইল্লা ইমরাত হকাদ্দার না হা মিনাল গাবিরিন, তবে লূত আলাইহিস সালামের বিবি স্ত্রী, তার জন্য আমি নির্ধারিত করেছি যে সে অবশিষ্টদের মধ্যে থেকে যাবে এবং সেও ধ্বংস হবে তাদের সাথে। ওয়াতারাকনা ফিহা আয়া, আল্লাহ পাক বলছেন তাদের মাঝে বা এই জনপদে এই বস্তিতে আমি নিদর্শন ছেড়ে দিয়েছি, লিল্লাযিনা, ওই সব লোকদের জন্য যারা মর্মান্তিক শাস্তি বা যন্ত্রণাদায়ক শাস্তি আজাবকে ভয় করে তাদের জন্য নিদর্শন, অর্থাৎ আল্লাহ পাকে চেনার উপায়, এই এলাকা সম্পর্কে যার নলেজ আছে, যে জানতে পারল যে সাদ্দুম এলাকা আল্লাহ পাক ধ্বংস করেছেন সে এলাকার অধিবাসীদেরকে তাদের পাপের কারণে, এক তো কুফরের পাপ ছিল, নবীকে অস্বীকার করার পাপ ছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি না করে শিরক করার পাপ ছিল, আর সেই পাপের সাথে আরো পাপ ছিল সমকামিতার পাপ। তাহলে বোঝা গেল যে পাপ যত বাড়বে, যত সংখ্যায় বাড়বে, যত পরিমাণে বাড়বে, যত হারে বাড়বে, তত বেশি আল্লাহ পাকের আজাব কঠোর থেকে কঠোরতর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াতারাকনা ফিহা আয়া, এই এলাকায় আমি নিদর্শন ছেড়ে দিয়েছিলাম, লিল্লাযিনা, ওই সব লোকদের জন্য যারা কঠোর শাস্তিকে ভয় করে, কারণ কঠোর শাস্তিকে যারা আল্লাহ পাকের আজাবকে ভয় করে ইহকাল পরকালের তারাই উপকৃত হবে, সেজন্য তাদের জন্য নিদর্শন রয়েছে। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের আজাবকে ভয় করে না, পরোয়াই করে না, আল্লাহর আজাব আসলে বলে প্রাকৃতিক দুর্যোগ, তামাশা দেখে, সুনামি হইল এ বাড়িতে টিভি শোনা, টিভিটা নিতে হবে, দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, বাড়িতে টিভি নাই তো বা বাজারে বাজারে মার্কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দিচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? আজকাল যেসব দেশে মিছিল আর মারামারি, এদিকে জনসাধারণ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আর জালেম সরকার তাদেরকে দমন করার জন্য জুলম অত্যাচার সীমা ছড়িয়ে দিয়েছে, এসব থেকে শিক্ষা নিতে চায় না আজকালকার মুসলিমরা, তামাশা দেখছে, দেখি টিভিটা দেখতে হবে, কারণ অমুক দেশের সিরিয়ার খবরটা কিন্তু এখন একবারে মর্মান্তিক অবস্থা, সুতরাং খবর দেখতে হবে, ইরাকের অবস্থা কি দেখতে হবে, আফগানিস্তান অবস্থা দেখতে হবে, তাই দেখতে হবে, মানে কি হচ্ছে সেই অবস্থাটা দেখতে হবে, কোথায় কি হচ্ছে দেখতে হবে, তামাশা দেখতে গেলাম। কাফেরদের চরিত্র তামাশা দেখা, কোন প্রদেশ নিলেন না, সংশোধন করলেন না, আজকে তাদের পালা যদি এসে থাকে কালকে আমাদের পালা আসতে পারে, আজকে যদি তাদের ঘরে এই বিপদ এসে থাকে তাদের দেশে বিপদ, কালকে আমাদের ঘরে এই সবই বিপদ আসবে, আমাদের দেশে এই বিপদ আসবে, সুতরাং আমাদেরকে সংশোধন করতে হবে, তওবা করতে হবে, আমাদের কি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, না এই সংশোধন নেই। আল্লাহ বলছেন অফি মুসা, এবং আমি নিদর্শন রেখেছি মুসাই, আসলে আছে ওয়াতারাকনা ফি আয়াতান, ওয়াতারাকনা ফি মুসা আয়াতান, আফ আরবি গ্রামার আফ বলা হয়, আমি এই লুত আলাইহিস সালামের জাতিতে নিদর্শন রেখেছি আর মূসা আলাইহিস সালামের ঘটনাতেও বড় নিদর্শন রেখেছি, ইজ আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিন মুবিন, এখান থেকে কয়েকজন নবীর কথা উদাহরণস্বরূপ সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে এইসব নবীকে পাঠিয়েছিলাম, রসুলকে পাঠিয়েছিলাম এক এক জাতির জন্য, সেই জাতি যখন অবাধ্য হয়েছে, সেই জাতি যখন শিরক কুফরিতে লিপ্ত হয়েছে আর ছাড়তে চায়নি, সেই জাতি যখন অমান্য করেছে নবী রসুলকে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে অস্বীকার করেছে, মানতে রাজি হয়নি, তখন আমি তাদেরকে ধ্বংস করেছি, ওই নবী রাসূলগণের জাতিগুলিকে ধ্বংস করেছি। আল্লাহ বলছেন অফি মুসা, আর নিদর্শন আমি ছেড়ে দিয়েছি মুসা আলাইহিস সালামের মধ্যেও, ইজ আরসালনা, স্মরণ করো যখন তাকে আমি প্রেরণ করেছিলাম, এলা ফিরআউন, ফিরআউনের নিকটে, বিসুলতান মুবিন, সুস্পষ্ট দলিল প্রমাণ সহ, সুস্পষ্ট দলিল প্রমাণ সহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন এবং অনেকগুলি মুজিজা দিয়েছেন, সেগুলির সংখ্যা আল্লাহ কোরআনে কয়টি বলেছেন, নয়টি, ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন যে মূসা আলাইহিস সালামকে আমি নয়টি সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা দিয়েছিলাম, এতগুলি মুজিজা দেখার পরে, অলৌকিকত্ব দেখার পরেও মানতে রাজি হয়নি এ ফিরআউন এবং ফিরআউনের অনুসারী তার সেনাবাহিনীরা। আল্লাহ পাক বলছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি, ফিরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাওয়াল্লা মানে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, বিরুকনিহি তার দলবল নিয়ে, তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা নিয়ে মুখ ফিরিয়েছিল, ওয়াকালা এবং বলেছিল মূসা আলাইহিস সালাম সম্পর্কে সাহেরুন আও মজনুন, কি হয় জাদুকর আও মজনুন অথবা পাগল, পাগলামি করছে, জাদুকর আর পাগল, এর আগে একটা আলোচনায় বলেছি জাদুকর আবার পাগল দুটো একসাথে হতে পারে না, তাই না? তাহলে জনসাধারণকে ফেরাউন ধোকা দিচ্ছে, তাদের চোখে ধুলি ছিটাবার চেষ্টা করছে, পাগল তার তো কোনো উদ্দেশ্য নাই, কিছু করতে পারে না, সে যা করে সে তো বুঝে না কিছু কি করছি না করছি, তাহলে পাগল কি করে হতে পারে, এই লোক পাগল হতে পারে অথবা জাদুকর, কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরবের কাফেররা তাই বলতো, মক্কা মুশরিকরা তাই বলতো, কখনো জাদুকর, কখনো পাগল, কখনো গণক, একই লোক আবার কবিও হইতে পারে, জাদুকর হইতে পারে, কি করে হইতে পারে, নবীর কখনো না। তাহলে এরা আসলে সত্যকে জানার পরেও মনে রয়েছে অহংকার, মানব না একে, আর আমি মানব না, আর অন্যকে মানতেও দেব না। সুতরাং এই লোকগুলিকে যদি থামাইতে হয়, দূরে সরাইতে হয়, তাহলে এমন কিছু বলতে হবে যাতে লোকেরা তার কাছে না আসতে পারে, কাছে ফিরতে না পারে। যারা আজকালকার বিদাতপন্থী, যারা শির করে থাকে মুসলিম জাতির মধ্যে, তারাই কাজ করে। কোরআন হাদিসের কথা শুনতে দিতে চাই না, তৌহিদের কথা, সুন্নতের কথা, সহিহ হাদিসের কথা শুনতে দিতে চাই না। যদি দলিলের কথা, দলিল সম্মত আলোচনা থাকে, না না ওদের কথা শুনিও না, ওদের কথা শুনিও না। সৌদি আরবে যাচ্ছে, না না ওগুলো শুনিও না, না হলে তোমাদের ধর্ম পাল্টে যাবে, ঘোমরা করে দিবে। অথচ আল্লাহ পাকের কথা, তার রসুলের কথা বলা হচ্ছে, আর তারা রয়েছে বাতিল ও কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে, পীর পূজায় লিপ্ত রয়েছে। এই ফিরাউন সে আচরণই অবলম্বন করেছিল। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সে বলেছিল সাহের, এ মুসা হয় জাদুকর, আর না হলে মজনুন, পাগল। ফাখাজনাহু, আল্লাহ বলছেন অতপর আমি তাকে পকড়াও করেছিলাম, অজনুদাহু, তার সৈন্য সামন্তকে পকড়াও করেছিলাম। ফানা বাজরা ফিলিয়াম্মে, সুতরাং তাদেরকে আমি নিক্ষেপ করে দিয়েছিলাম, আছাড় দিয়ে ফেলেছিলাম, ফিলিয়াম্মে সমুদ্রে, সমুদ্রে ডুবে আল্লাহ ধ্বংস করলেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েল মুমিনদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন, রাস্তা ক্লিয়ার দেখে ফিরাউন ঝাঁপ দিয়ে রাস্তায় নেমে গেল, গিয়ে ওপারে গিয়ে ধরবো, এদিকে তো ধরতে পারলাম না, ওপারে গিয়ে সমুদ্র পার হয়ে ধরবো, আর ধরবে কি করে, আল্লাহ বলে পানি তোমার কাজ করো, তুমি একাকার হয়ে যাও, এদের রাস্তা বন্ধ করে দাও, বুঝিয়ে ধ্বংস করে দেবে। বহুয়া মলিম, এমন ভাবে আল্লাহ ধ্বংস করলেন তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে। বহুয়া মলিম, এই ফেরাউন তখন ছিল বিকৃত, মলিম সে ছিল বিকৃত, তিরস্কৃত আল্লাহর রহমত থেকে, আল্লাহর রহমত থেকে ছিল বিতাড়িত। অফি আদিন, এবং নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের মাঝেও। আদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামের জাতি যে আদ সম্প্রদায়, সেই জাতির ঘটনা তো নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। ইজ আরসালনা আলাইহিম রিহাল আকীম, যখন আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম এমন এক ঝড়, এমন এক ঝঞ্ঝা বায়ু যা ছিল অমঙ্গল, অকল্যাণ। আকীম, আকীম মানে বাধা, মাঝা বাতাস, মাঝা ঝড়, মাঝা ঝড় মানে যেমন বাঝা বন্ধা মহিলা আর ছেলে মেয়ে নেই, কিছু নেই, শেষ, স্বামী স্ত্রীর মারা যাবে, বাড়ি শেষ, তাই না, বাড়ি শেষ। আর যদি বাড়ি থাকে তো অপর কেউ বাস করছে, না ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, ঠিকই তেমনই এখানে ঝড়ের গুণ হিসাবে আকিম শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে এমন বাতাস যে বাতাসে কোনো বরকত নেই, কোনো শান্তি নেই, কোনো কল্যাণ নেই। মা তাজারো, এমন বাতাস, এমন ঝড় এসেছিল, ঘূর্ণিঝড়, মা তাজারো মিশাইন, কোনো কিছুকে ছাড়েনি। আতাত আলাইহে, যেসবের ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আতাত আলাইহে মানে হাব্বাত আলাইহে, যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল, ইল্লা জালাতহু কারামিম, বরং সেগুলিকে কি করে দিয়েছিল, সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস স্তূপে পরিণত করেছিল। কারামিম মানে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিয়েছিল, মানুষ থেকে শুরু করে গাছপালা, বাড়ি ঘর, যা কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। অফি সামুদা, আর সামুদ সম্প্রদায় নিদর্শন রয়েছে। সামুদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? সালে আলী সালাম। ইজ কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে, সালে আলী সালাম, তামাত্তাও, তোমরা ভোগ করতে থাকো। দেখো দুনিয়াতে আল্লাহ ভোগের সুযোগ দিয়েছেন, আরাম আয়েশের সুযোগ দিয়েছেন, বৈধভাবে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি না করে, অন্যায় কাজ না করে, আল্লাহকে অস্বীকার না করে তোমরাও ভোগ করতে থাকো তোমাদের হাত্তাহীন, নির্দিষ্ট সময় পর্যন্ত। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট বা নির্ধারিত সময় আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, আল্লাহ যতটা যাকে সময় দিয়েছেন, এতদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে ভোগ করতে থাকো, অসুবিধা নাই। কিন্তু আল্লাহকে মানতে তারা রাজি হয়নি। আল্লাহ পাক যে মুজিজা স্বরূপ উস্কি পাঠিয়েছিলেন সেটাকে জবাই করে দিল, আল্লাহ পাক নবী প্রেরণ করেছিলেন সালে আলী সালামকে অস্বীকার করলো, তার সাথে বেয়াদবি করলো, মানতে রাজি হলো না। আল্লাহ পাক বলছেন ফাআতাউ আন আমরি রব্বিহিম, তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করেছিল, অমান্য করেছিল। তখন তাদেরকে পকড়াও করেছিল বজ্রাঘাতে, বজ্রাঘাত, বিদ্যুৎ যখন চমকায় আর বিকট শব্দ হয়, হ্যাঁ তাই না, এই যে বিকট শব্দ হয় শব্দ, আর তার সাথে যে বজ্রাঘাত হয়, এই বজ্রাঘাতটা হচ্ছে সায়েকা, আর বিকট শব্দের নাম হচ্ছে রাদ, হ্যাঁ, আর ওতে যে আলোটা ছড়াই মনে হচ্ছে দৃষ্টিশক্তি কেড়ে নেবে সেটার নাম হচ্ছে বার্ক, ইয়াকাদুল বার্ক ইখতাফু আবসারহুম। বার্ক আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমে এই শব্দগুলি সবগুলি বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, বার্কের কথা, সায়েকা, যে বজ্রাঘাত করুন, এমন ভাবে ধ্বংস হইল যে তারা একে অপরকে দেখছিল, যখন তারা ধ্বংস হয় একে অপরকে দেখছিল, বাবা ছেলে মেয়েদেরকে দেখছে আর ওই অবস্থায় ধ্বংস হচ্ছে, স্বামী স্ত্রীকে দেখছে, স্ত্রী স্বামীকে দেখছে আর ধ্বংস হচ্ছে, একসাথে মারা যায়নি, একটা একটা করে আছাড় খেয়ে খেয়ে পড়ছে, যখন ওই বজ্রাঘাত হল বিকট শব্দে তখন একটা একটা করে মরে পড়ছে, যখন মরে মরে পড়ছে দেখছে চোখের সামনে আমার মা মরল, আমার বাপ গেল, আমার ছেলে গেল, আমার মেয়ে গেল, আমার দাদি গেল, নানি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই পাপিষ্ট জাতিকে ধ্বংস করেছে। অহমিন গরুন, একে অপর দিকে তাকাচ্ছিল কিন্তু করার কিছু নেই, করার কিছু নেই, কেউ কাউকে রক্ষা করতে পারছে না, নিজেকেও রক্ষা করতে পারছে না, অপর কাউকে বাঁচাতে পারছে না। আল্লাহ বলছেন সমস্ত তাওমিন কিয়ামিনি, এমন ভাবে ধ্বংস, দ্রুত ধ্বংস করা হইল যে তারা দাঁড়াতেও সক্ষম হইল না, বসে আছে যে দাঁড়াবো এতটুকু ক্ষমতা হইল না। অমা কানমুন্তাসিরিন, আর তারা যে নিজেদেরকে সাহায্য করবে তারও ক্ষমতা তাদের হইল না, বা আত্মরক্ষা করবে এই ক্ষমতাও হইল না। মুন্তাসিরিন, ইন্তাসারা মানে প্রতিশোধ নেওয়া হয়, ইন্তাসারা মানে আত্মরক্ষা করা হয়। আর এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, এই এদের পূর্ব এই পূর্বে মিন কাবুলু, এই মিন কাবুলু দিয়ে জানতে পারলাম যে নূহ আলাইহিস সালামের জাতি ফেরাউনের আগে, ফেরাউনের যুগের আগে, তারপর আদ সম্প্রদায়, সামুল সম্প্রদায়, এদের আগে, তাই না, এদের আগে, জি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ নূহ আলাইহিস সালামের জাতিকে আমি ধ্বংস করেছি এদের পূর্বে, কেন ধ্বংস করেছি, কারণ তারা ছিল পাপিষ্ট, পাপাচারী জাতি। ওয়াসসামা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীদের ঘটনার দিকে ইঙ্গিত করে উপদেশমূলক যে এইভাবে তাদেরকে ধ্বংস করেছি তাদের অবাধ্যতার কারণে, তাদের পাপে লিপ্ত থাকার কারণে। আজকের মানুষরাও যদি 1400 বছর আগে যখন কোরআন করিম নাজিল হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমরাও যদি এইরকম করো তাহলে তোমরা আল্লাহ পাকের আজাবের অপেক্ষায় থাকো, আর কেমন পর্যন্ত যে কোনো মানুষ আসবে, যে কোনো মুসলিম আসবে, তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যেভাবে আল্লাহ ফাকর রব্বের এসব নবী রাসূলগণের জাতিগুলিকে তাদের পাপ অন্যায়ের কারণে, জুলম অত্যাচারের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর দিনকে অস্বীকার করার কারণে, আল্লাহর দিনের বাস্তবায়ন না করার কারণে বিভিন্ন অশ্লীল কাজের কারণে আল্লাহ পাক ধ্বংস করেছেন, তেমনি তোমাদের জন্য আজাব রয়েছে তোমরা যদি আল্লাহ পাকের অবাধ্য হও, আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন না করো। তারপর আল্লাহ পাক তার কিছু কুদরত, তার ক্ষমতার কথা এখানে উল্লেখ করেছেন, এবং আল্লাহ পাক যে সব সৃষ্টি করেছেন সেসব সৃষ্টিতে যে আল্লাহ পাকের কুদরতের বহু প্রকাশ রয়েছে সেসবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মান আল্লাহ সব কিছু আসমা বানাই না হা বে আইদিন, আর আসমানকে আমি সৃষ্টি করেছি, বানাই না মানে আমি বানিয়েছি, বানাই এমনি মানে বানানো, তৈরি করা, আমি আসমানকে আমি তৈরি করেছি, বে আইদিন সহস্তে, আমি নিজ হাতে, ইয়াদুনের জামা আইদিন, তাহলে আমি নিজ হাতে তৈরি করেছি, এটি হচ্ছে একটি তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে বে আইদিন আইয়াদা ইউ আইয়াদু তাইয়িদ মানে সমর্থন করা, শক্তি যোগানো, শক্তি দান করা, কেউ কারো যদি সমর্থন করে, সাপোর্ট করে, এটাকে আইয়াদা ইউ আইয়াদু তাইয়িদ বলা হয়। যেমন একটি দোয়াই, যেটি হাদিসের দোয়া নাই, খুব এখানে এই দেশে প্রসিদ্ধ দোয়া, আল্লাহ আইয়াদুল ইসলাম ওয়াল মুসলিম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো, মুসলিমদেরকে শক্তিশালী করো, আল্লাহ আইয়াদুল ইসলাম। হ্যাঁ, তো এই এই শব্দ থেকে যদি এর উৎপত্তি হয়, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তাফসীর করেছেন, তাফসীরে কাসীরে এভাবে তাফসীর হয়েছে, আসমা বানাই না বি আইদিন, আমি আসমানকে তৈরি করেছি বি আইদিন, আমার বেকুয়াতিন, আমার শক্তি দিয়ে, আল্লাহ পাক একক তার ক্ষমতা দিয়ে আসমান তৈরি করেছেন, না আর কোন ক্ষমতার অংশ রয়েছে এতে, হ্যাঁ কোন ক্ষমতা এতে শরিক নাই। কেউ বলবে তাদের দেব দেবী বানিয়েছে, জিলানি চিস্তি বানিয়েছে, না আল্লাহ পাকের আসমান জমিন বানানোতে অংশ আছে, কিন্তু তারপরে বলে এক শ্রেণীর মুশরিকরা বলে কুতুব, কুতুব মানে সারা পৃথিবী, কুতুবে জামান সারা পৃথিবী, হ্যাঁ পানের বাটোয়ার মতো হাতের মুঠি, আউযুবিল্লাহ। যদি মুসলিমরা এই কথা বলে তাহলে আর অমুসলিম যারা যারা পড়তে লিখে তাদের কাছ থেকে আর কি আশা করতে পারেন। আল্লাহ বলছেন আমি আমার একমাত্র আমার ক্ষমতা দিয়ে আমি আসমানকে তৈরি করেছি, ওয়া ইন্না লা মুসাউন, এবং আমি প্রশস্ত ক্ষমতার অধিকারী, মুসাউন ওয়াসা থেকে, ওয়াসা মানে প্রশস্ত, মুসাউন আমি আল্লাহ প্রশস্ত ক্ষমতার অধিকারী, আমার ক্ষমতা সবকিছুকে পরিব্যাপ্ত, সবকিছুকে ঘিরে রয়েছে, ওয়াল আরদা ফারাশনাহা, আর আমি পৃথিবীকে জমিনকে বিছিয়ে দিয়েছি। ফারশ মানে বিছানা, আপনার বিছানাকে ফারশ বলছেন আরবি ভাষায়। আল্লাহ বলছেন জমিনকে আমি বিছানা স্বরূপ করে দিয়েছি। জমিন যদি বিছানা স্বরূপ না হইতো, তা জানেন তো পৃথিবী গোল, পৃথিবী গোলাকার বা ডিমের মতো, যদি পৃথিবী গোলাকার ডিমের মতো আর ওইরকম অবস্থা হয়, তারপরে পৃথিবী ঘুরছে, তাহলে কি করে আপনি স্থির থাকতেন? আপনার বাড়ি কি করে স্থির থাকতো? আপনার ঘর বাড়ি কি করে তৈরি করতেন আল্লাহ যদি স্থির না করতেন? তারপরে এই পৃথিবীর যে মাটি আছে তা পানির ওপর ভাসছে, যদি আল্লাহ এটাকে স্থির না করে দিতেন পাহাড়গুলি পর্বতগুলি দিয়ে, তাহলে সবসময় তো নচন অবস্থা, অস্থির অবস্থা, তাহলে না বাড়ি ঘর করতে পারতেন, না চলাফেরা করতে পারতেন, না গাড়িতে চাপতে পারতেন, না আপনি জীবনযাপন করতে পারতেন। মানুষের জন্য জীবনযাপন অসম্ভব হয়ে যেত। আল্লাহ বলছেন যে তোমাদের বসবাসযোগ্য আমি করে দিয়েছি, ওয়াল আরদা ফারাশনাহা, আর পৃথিবীকে আমি বিছিয়ে দিয়েছি। ফানিমাল মাহিদুন, আমি আল্লাহ কতই না সুন্দর এই পৃথিবীকে বিস্তীর্ণকারী, কত সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি। অমিন কুল্লে শাইইন খালাকনা জাওজাইন, আর প্রত্যেক বস্তুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যুগল ভাবে, জোড়া জোড়া জাওজাইন, আল্লাহ প্রত্যেক বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ নিতে পারো, এগুলো নিয়ে গবেষণা করতে পারো। আল্লাহ পাকের উপরে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এটি কত যে উপকারিতা রয়েছে, আল্লাহ পাকের কত বড় নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। শুধু জোড়া জোড়া মানে শুধু স্বামী স্ত্রী নয়, যে আপনার জোড়া আর একজনকে তৈরি করে দিয়েছেন, এক মেয়ের এক ছেলেদের জোড়া তৈরি করে দিয়েছেন, শুধু না, প্রত্যেক প্রাণীর আল্লাহ পাক জোড়া তৈরি করেছেন, নর এবং নারী, এ তো আছেই। এছাড়াও আল্লাহ পাক যতগুলি সৃষ্টি করেছেন, সৃষ্টির বিপরীত আছে, আসমান আছে তো জমিন আছে, আসমান জোড়া দেখেন, আসমান জমিন, রাত আছে দিন আছে, আলো আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন, এগুলিও জোড়া জোড়া। অমিন কুল্লেশ, এই জন্য আল্লাহ পাক বলেন যে প্রত্যেক সৃষ্টি, অমিন কুল্লেশ, প্রত্যেক বস্তু আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, এমনকি গাছেও, খেজুর গাছ নর নারী আছে নাই, আল্লাহ পাক বলছেন অমিন কুল্লেশ খালাকনা জাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সুতরাং যে আল্লাহ সর্বশক্তিমান, যে আল্লাহ সবকিছুকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং এই সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জগৎকে পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন, তোমাদের জন্য আল্লাহ পাক বসবাসযোগ্য করেছেন, তোমাদের জন্য যা লাগে, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে হে মানুষ, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফাসবিহু ইলাল্লাহ, সে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও, সে আল্লাহর দিকে পলায়ন করো, ফাররা ইফিররো মানে পলায়ন করা, হ্যাঁ আল্লাহর দিকে পলায়ন করো মানে আল্লাহর দিকে ধাবিত হও, দৌড় দাও আল্লাহর দিকে, দৌড় দাও আল্লাহর দিকে, দৌড় দাও মানে কি, তীর ধরো, পীরদের কিতাব আছে, পীর পন্থের কিতাবে এ আসলে পীর ধরো অকাট্য দলিলের একটি, আউযু বিল্লাহ, কোরআনের কথা কোথায় আর কোথায় নিয়ে গিয়ে লাগিয়ে দিল, আউযু বিল্লাহ, ফাফির ইল আল্লাহ মানে পীর ধরো, ইল আল্লাহ মানে পীর, তুমি আল্লাহর দিকে পালাও, আরে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে পালাও, অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করো, ইবাদত বন্দেগী আল্লাহর দিকে ধাবিত করো, হ্যাঁ তোমার কাজকর্ম আল্লাহর দিকে ধাবিত করো, যে কোনো কাজ, দুনিয়ার কাজ করে আল্লাহ সন্তুষ্টি যেন কামনা থাকে, আর স্ত্রীকে খেতে দিচ্ছ এই জন্য নয় যে তার ভালোবাসায় আমি একবারে বাধা, সেজন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য, এটা আল্লাহর দিকে ধাবিত হওয়া, ছেলে মেয়েকে খেতে দিচ্ছি এই জন্য যে তাদের দেখলে মায়া লাগে বা আল্লাহ মায়া দিয়েছেন, সে না, আমি আমার ছেলে মেয়েকে খেতে দিচ্ছি, আমার ছেলে মেয়েকে সুশিক্ষা দিচ্ছি, ছেলে মেয়েকে আদব কায়দা শিখাচ্ছি আল্লাহকে রাজি করার জন্য, ছোট ভাইদেরকে খাওয়াচ্ছি, বোনদের বিয়ে দিলাম এই জন্য নয় যে তারাও আমার খাতির করবে, তারা আমার প্রশংসা করবে, লোকেরা আমার সুনাম করবে না, দুনিয়ার গর্বে না, ফিরো আল্লাহ, সব ক্ষেত্রে আল্লাহর দিকে পালাম, এ হচ্ছে আল্লাহর দিকে পালানো, আল্লাহর দিকে পালানো, আজান হতে হাইয়া আলা সাল্লা আবার বসে থাকা, আল্লাহর দিকে পালাও, মসজিদে যাও, জি শুয়ে আছেন নামাজের রক্ত হচ্ছে, ফিরো আল্লাহ, আল্লাহর দিকে পালাও, ওঠো, অন্তরের এবাদত বন্দীকে আমলের ক্ষেত্রে, অঙ্গ প্রত্যঙ্গের এবাদত বন্দীর ক্ষেত্রে, কথার এবাদত বন্দীর ক্ষেত্রে, সারা দিনে কতটি কথা বলছেন আপনি, ধরেন 5000 যদি কথা বলেন, আপনি চিন্তা করুন যে আপনার এই 5000 মধ্যে কতটুকু কথা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে, সুবহানাল্লাহ কতটুকু, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাহলে কতটুকু পরিমাণ, আর 100 200 হবে, 5000 10000 দিনে কত যে কথা বলছি আমরা, আর দুনিয়ার কথা, ব্যবসা বাণিজ্য, মিথ্যা প্রতারণা, ধোকাবাজি, আর রসিকতা, মজাক, ঠাট্টা, কত রকমের কথা সারাদিন জবান ক্লান্ত হয় না। অন্যায়ের কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা, পাপের কথা জবান নিয়ে তো খুব বেরোচ্ছে, কিন্তু আল্লাহর দিকে পালানো কোথায়? ফাফির রইল আল্লাহ। এইভাবে জীবনের সার্বিক ক্ষেত্রে ফাফির রইল আল্লাহ, আল্লাহর দিকে পালায়ন করো, আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। এমনি আরো খুব সহজ ভাষায় বলছি, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সুন্নত মুস্তাহাব ভালো কাজগুলি করার মাধ্যমে, তারপরে অপছন্দনীয় সন্দেহজনক কাজগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে, বেশি বেশি নফল কাজ, নফল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দোহার নামাজ, নফল রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, নফল দান খায়রাত, যাকাত তো দিলাম, বাৎসরিক যাকাত ওই রমজানের দেন, আর সারা বছর দান খায়রাত নেই এমনটা নয়, নফল দান খায়রাতের মাধ্যমে, অতিরিক্ত দেওয়ার মাধ্যমে, আব্বা আম্মাকে দিচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি, বাড়ি ঘর দিয়েছি, ঘর তৈরি করে দিয়েছি, তারপরেও অতিরিক্ত আরো দেওয়ার মাধ্যমে, আত্মীয় স্বজনদেরকে অতিরিক্ত দেওয়ার মাধ্যমে, গ্রামবাসী গরিবরা রয়েছে তাদেরকে অতিরিক্ত দেওয়ার মাধ্যমে, এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বেশি বেশি অতিরিক্ত কাজ, ফরজ ওয়াজিব ছাড়া, ফরজ ওয়াজিব আদায় করা ছাড়া, এবং হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা ছাড়া, ও নফল এবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, এবং অন্তরের এবাদত আল্লাহকে অধিক ভালোবাসার মাধ্যমে, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে অধিক চেতনা, সবসময় আল্লাহ অন্তরে এই চেতনা, অন্তরে এই অনুভূতি যে আল্লাহ হাড়ে হাড়ে টের পাওয়া, যেটাকে বলা হয়, কারণ এতে অনেক পার্থক্য আছে। দুইজনে পাঁচত্ব নামাজ পড়ছেন, কিন্তু দুইজনের মাঝে হয়তো অনেক পার্থক্য আছে অন্তরের দিক থেকে। একজন লোক পদে পদে কদমে কদমে অনুভব করে, হাড়ে হাড়ে সে স্মরণ করে আল্লাহ পাকের নিয়ামতের কথা, উফ আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে নামাজই করেছেন, কতটুকু নামাজ পড়াতে সেখানে, আল্লাহ আমাকে আর স্ত্রী দিয়েছেন, কতটুকু স্ত্রী আল্লাহ দেয়নি, আল্লাহ পাক আমাকে ভালো স্ত্রী দিয়েছেন, কত লোকের স্ত্রী ভালো চরিত্রের নয়, আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ডাল ভাত দিয়েছেন, কাউকে ভাত দেননি, ভাত কিছু করেন না, রুটি খেতে হয়, রুটিও পাই না, শুকনো রুটি রাস্তায় পড়ে আছে কুড়িয়ে খেতে দেখেছেন জি। আজকে থেকে 50 বছর 60 বছর আগে যেখানে ধন দৌলতের অভাব নেই, আজকে সেখানে রুটি বলে যে হাজি সাহেবরা এসে ফেলে দিত, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখত। আমাদের এক ওস্তাদ ছিলেন বৃদ্ধ, এখনো বেঁচে আছেন, বলছেন নিজের চোখে দেখেছি, মদিনা মসজিদের ওস্তাদ, নিজের চোখে দেখেছি কুড়িয়ে রুটি বলে দেখিয়ে দিয়েছে। আজকাল বকরিকে খায় তাই না, অনেকে তো এমনি ফেলে দেয় কাস্টবিনে, আর কিছু লোকেরা রাখে বকরি ছাগলকে খাওয়ার জন্য কি করে ওই ছাদের উপর শুকিয়ে রাখে, দেখেছেন না, দেখেন নেই অনেকে শুকিয়ে রাখে, সেগুলি শুকিয়ে রেখে দিত, হাজিরা চলে গেল 3-4 মাস পানি জাহাজে, হাজিরা চলে গেল, ওই রুটি রেখে দিল, রুটিকে কি দিয়ে, কোথায় তেল, কোথায় জাইতুন, কোথায় তরকারি, কোথায় সবজি, ওসব নেই, পানিতে ভিজিয়ে ভিজিয়ে ভিজিয়ে সারা বছর অল্প অল্প করে একটু ভিজিয়ে খাওয়া, ডালে ভিজিয়ে নয়, জাইতুনে ভিজিয়ে নয়, গোস্তে নয়, ডুবিয়ে নয় জি, পানিতে ভিজিয়ে ভিজিয়ে যখন একটু রসাল হয়ে গেল তখন ওই শুকনো শুকিয়ে রেখেছে 3-4-6 মাস ধরে, যে হাজিরে চলে গেছে সারা বছর, বাকি সময়টা কাজ দিল। আল্লাহ আকবার, লাইন সাকার তুমি আজি দেন না, আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করে মানুষ, আল্লাহ আরো বেশি দেবেন। আর যে নিয়মতের কুফুরি করে, অনেক ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন কিন্তু নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ পাকের সাথে সম্পর্কহীন হয়ে গেলেন, সম্পর্ক নেই আপনার, পাপে ডুবে গেলেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, পাপ করা শুরু করলেন, আপনি ঘরে রাস্তাঘাটে আল্লাহ পাকের নিয়ামত ছিনিয়ে আবার ওইদিকে ফিরিয়ে দিবেন, আবার ওইদিকে ফিরিয়ে দিবেন। যে কোনো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজরে আমরা সকলে বান্দা, আরব অনারব জাহেল মূর্খ সকলে আল্লাহর বান্দা। আপনি আলেম হওয়ার পরেও, আপনি শিক্ষিত হওয়ার পরেও, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি আল্লাহ পাকের অবাধ্য হন, তো আপনি আল্লাহর নজরে একজন ক্লিনার চাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনাম বরং চতুষ পর্যন্ত চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, ইন্নি লাকুম মিনহু নাযীরুন মুবীন, আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, এবং আল্লাহর সাথে অন্য কোন ইলাহ মাবুদ সাব্যস্ত করিও না, আল্লাহ ছাড়া অন্যর কাছে দোয়া করিও না, বলিও না ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ খাজা বাবা, বাবা গো দাও গো, এ কথা বলিও না, হরে রাম হরে কৃষ্ণ বলিও না জি, বলিও না হরে রাম হরে কৃষ্ণ বলবেন, আর না খাজা বাবা গরিব নওয়াজ বলবেন, না গাউসুল আজম বলবেন, দুটোই কিন্তু সমান কথা, একটা আরবিতে বলা হয় শিরিক করা হয়, আর একটা হরে রাম হরে সংস্কৃত ভাষায় করা হয়, কোনো পার্থক্য নেই, দুই ভাষাতে কোনো পার্থক্য নেই, এটিও শিরকি ভাষা আর এটিও শিরকি ভাষা। ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহ মাবুদ সাব্যস্ত করিও না, যে তাকে সিজদা করবে, তার কাছে দোয়া করবে, তার জন্য জবাই করবে, হাসি মরুক নিয়ে জবাই করবে তার সন্তুষ্টির জন্য না। ইন্নি লাকুম মিনহু নাযীরুন মুবীন, নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন রাসূল, এই রকমই তাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, ইল্লা কালু, সমস্ত নবী রাসূল সম্পর্কে ওই জাতিগুলি বলেছে সাহিরুন আর মজনুন, জাদুকর বলেছে আর না হলে কি বলেছে মজনুন, প্রত্যেক নবীর সাথে এই খারাপ আচরণ করেছে। বহু নবী রাসূল এসেছেন যাদের নাম আমরা জানি না, আপনি এ কথা ভাববেন না যে নবী রাসূল মানে তো মক্কাতে আর শাম দেশে আর ফিলিস্তিনে প্যালেস্টাইনে আর এ রাখে না, ভারত উপমহাদেশে নবী এসেছে, যেখানে মানুষ থেকে যে প্রাচীন সভ্যতা ছিল সেখানে নবী এসেছে। আল্লাহ পাক কোরআন কারীমে কি আয়াত উত্তরাইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন উম্মত জাতি ছিল না যেই জাতিতে আমি নবী পাঠাইনি। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে আযাব শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাবো, আল্লাহ পাকের ওয়াদা কোরআন কারীমে। সুতরাং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী পাঠিয়েছেন, প্রত্যেক দেশে যেখানে মানুষ ছিল সেখানে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু সেই সব নবী রাসূলের ইতিহাস আমাদের কাছে আসেনি, এই জন্য যে তাদের অনুসারী কেউ থাকেনি, হয়তো মানতেই রাজি হয়নি, মেরে দিয়েছে। শুধু যা কারিয়া ইয়াহিয়া কেই যে হত্যা করা হয়েছে তা নয়, ইয়াহুদিরাই কয়েকজন নবী হত্যা করেছে, তা আমরা অন্যান্য জাতি বহু জাতি এসছে যখন দিনের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, এক আল্লাহর ইবাদতের কথা বলেছে, প্রতিমা পুতুল ছাড়াও জবাই করে দিয়েছে তাকে, তার নাম সেখানে সাফ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই ২৫ জন নবীর কথা উল্লেখ করেছেন, যদি উল্লেখ না করতো আমরা কি করে জানতাম, জানার কোন উপায় ছিল না। তো প্রাচীন যুগে এরকম প্রত্যেক দেশে যেখানে মানব সভ্যতা ছিল সেখানে নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু তারা অস্বীকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে যে কিয়ামতের দিনে এমন নবী আসবে যার সাথে একজন অনুসারী মাত্র, একজন দুইজন, তারপরে আরো বলছেন অন্নবীও, আর এমন নবী কিয়ামতের দিন হাশরের মাঠে আসবেন, ওয়ালাইসা মাহু আহাদ, একজনও নেই, কেউ মানতে রাজি হয়নি, কেউ মানেনি, হত্যা করে দিয়েছে, কামে এক তরুণ আলাম দিয়া তারা নবীদেরকে খুন করতো, সব করে দিয়েছে, সেখানে ইতিহাস আর আসেনি আমাদের কাছে, কিন্তু আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেক যুগে রাসূল যখন এসেছে তখন এই জাতিরা যারা অবাধ্য জাতি কাফের জাতি তারা হয় জাদুকর বলেছে না হলে পাগল বলেছে। আল্লাহ বলছেন আতাওয়াসাও বিহি, এই বংশ পরম্পরা এরা একে অপরকে উপদেশ করে রেখেছিল নাকি, নূহ আলাইহিস সালামের জাতি উপদেশ করে যে দেখো তোমাদের পরে যদি কোন নবী আসে তাহলে তোমরা পাগল বলবে আর নাহলে জাদুঘর বলবে, আবার মূসা আলাইহিস সালামের যুগে যেসব জাতিরা ছিল পরের জাতিকে বলে রেখেছে এইরকম করবে, এই বংশ পরম্পরা একে অপরকে এরা ওসিয়ত করে রেখেছিল নাকি, আর তা বাসাদি না, এটা আসলে ওসিয়ত করে রাখেনি, কিন্তু বধ চরিত্র একই রকমের চরিত্র, তাই না। আল কুফর মিল্লাতু ওয়াহিদা, আরবি প্রবাদ এটি কোন কোরআন হাদিস নাই, হ্যাঁ তবে কথা ঠিক যে কুফুরি শক্তি হচ্ছে একটি শক্তি, সুতরাং তাদের কথা একই রকমের, যেই যুগে কুফুরি শক্তি নবী রাসূলগণের দাওয়াতের সামনে এসেছে তখন একই রকমের কথা বলেছে, আরে জাদুকর জাদুকর, হ্যাঁ পাগল পাগল, দেখো পাগলামি করছে, এ কোন কথাবার্তা বলছে, এইরকম করেছে তারা। আল্লাহ বলছেন বালহুম কওমুন তাগুন, বরং এরা আসলে এরা একে অপরকেও বংশ পরম্পরা উপদেশ করেনি, বরং এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি, পাপিষ্ট জাতি, তাগুন তাগুতের জাতি এরা। ফাতাওয়াল্লা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদেরকে এড়িয়ে চলো। ফামা আনতা বিমালুম, এদের থেকে মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ এদের পিছনে পড়ে এদের সাথে লড়াই ঝগড়া করিও না। সুরা মক্কায় নাযিল হয়েছে না মদিনায়, যে সুরা তাফসীর করছি সুরা যারিয়াত, কোথায়, মক্কায়। তাহলে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ ছিল কেউ যদি না শুনে তোমার কথা, কেউ যদি ইমান না নিয়ে আসে তাহলে তার পেছনে পড়িও না, মানে তার সাথে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হ্যাঁ বেশি করতে যেও না, বা বল প্রয়োগ ক্ষমতা ছিল না এটা, সুতরাং ওই দিকে যেও না। আল্লাহ ফাতাওয়াল্লা আনহুম মানে যদি না শুনে তুমি তোমার মুখ ফিরিয়ে নিয়ে আরেকজনের কাছে যাও, একেবারে পানির মতো অবস্থা। আর আপনার দাওয়াতি কাজ ওইরকম হবে, পানি কোথায় গড়ে যাবে, যেখানে নিচু জায়গা পাবে, উঁচু জায়গায় পানি কখনো যাবে না, দেখছো উঁচু জায়গায় তখন গড়ে ঢালু জায়গার দিকে পানি চলে আসবে, যেখানে নিচু জায়গা পাবে সেদিকে, দূরে নিচু জায়গায় দূরে গড়ে চলে যাবে, কাছে যেখানে প্রথম পানি ঢালা হয়েছিল সেই জায়গায় উঁচু থাকলে সেখান থেকে পানি গড়ে যেই দিকে দূরে নিচু জায়গা পাবে সেখানে চলে যাবে। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের পানি আল্লাহ পাক বর্ষণ করলেন মক্কাতুল মুকাররমার উপর। 13 বছরে এদের অধিকাংশ যখন হেদায়েত হইল না, আল্লাহ পাক বললেন যে মদিনায় চলে যাও, মদিনায় সমতল ভূমি, রহমতের পানি, রেসালাতের পানি গ্রহণ করবে। মদিনার লোকের আনসার হয়ে গেল, মদিনায় ইসলামিক স্টেট কায়েম হইল। তারপরে ধীরে ধীরে আবার যখন মক্কাতেও এই যোগ্যতা হল, তখন মক্কাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিলেন। কিন্তু যেখানে দেখা গেছে যে কোন জাতি মানতে রাজি হয়নি, আর সেখানে ইসলামের শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নবী রাসূল গণেছে তাদের শক্তি দুর্বল থেকেছে, আল্লাহ বলেছেন ফাতাওয়াল্লাহ আনহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে না, অন্যদিকে খোঁজ করো, এ শুনলো না তাহলে ওর পিছনে পড়িও না। আজকাল কিছু ভাইরা আছে দাওয়াতের কাজে গিয়ে এই ভুলটা করে থাকে, মানাইতে হবে কাউকে বললো আর মানতে রাজি নাই, ও শিরকে শির বলে মানতে রাজি না, বিদাত কি বিদাত বলে মানতে রাজি, মানবি না তুই, মুখিয়ে ছাড়বো তোকে, এটা ভুল তরিকা। উঁচা জমিন পানি চড়বে না, এখানে বাদ দেন ওকে, মিঠা জমিন খুঁজেন, আরেকজন খুঁজেন, আরো 10 জন খুঁজেন, এদিকে ওইদিকে খুঁজেন, কাছে পেলেন না দূরে খুঁজেন, শিক্ষিত পেলেন না ডাক্তার ইঞ্জিনিয়ার পেলেন অশিক্ষিত খুঁজেন, মাদ্রাসা পড়া মোল্লা পেলেন না এদেরকে হেদায়ত করতে পারলেন না, স্কুল পড়াগুলো খুঁজেন। এটা হচ্ছে দাওয়াতের তরিকা, যেখানে নিচু জমিন পাবেন সেখানে আপনার পানি বহাবার চেষ্টা করেন আপনি, এটা হচ্ছে তরিকা। আর একজনের পিছনে পড়ে গেল, মানবি না এতকে মানাবো, আমার ক্ষমতা আছে, কোরআন হাদিসের ক্ষমতা দিয়ে মানবি, আমি বল প্রয়োগ করবো, এটা বিদাতীদের কথা, বিদাত পন্থীদের কথা। ওরা কোরআন হাদিস দিয়ে যখন পারবে না তখন 5 নম্বরের দলিল মানে মারপিট করো, বহস করবে, তর্ক করবে, কিছুই দিয়ে যখন কোরআন হাদিস এজমা কিছুই দিয়ে পারবে না তখন কি করবে, হইচই মারপিট লাগিয়ে দিল জলসওয়াজ মাহফিলে। হ্যাঁ, এটা হচ্ছে বিদাতীদের কাজ, আপনি কেন করবেন? ও যাক কেরফাইন নজিক আসছে ওই আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী তাদের থেকে মুখ ফিরিয়ে না, ফামা আনতা বিমালুম, তুমি তিরস্কৃত হবে না, তোমাকে তিরস্কার করা হবে না, তোমাকে ধিক্কার দেওয়া মালামত করা হবে না, তোমাকে আমি কালকে আমাদের জিজ্ঞাসা করবো না যে কেন আবু জাহালকে তুমি ইমান আনাওনি, কেন এই আবু জাহালকে তুমি ছেড়ে দিয়েছিলে, কেন তুমি আবুল হাবকে পারোনি, এ কথা জিজ্ঞেস করবো না। দাওয়াত পৌঁছে দিয়েছে, এসব উঁচা জমিন এখানে পানি ধরবে না, যাও যেখানে নিচু জমিন পাচ্ছ, আবু বকর, ওমর, উসমান, আলী, নিচু জমিন যাও, ওখানে যাও, তাই বলো না, যাও অন্য জায়গায় যাও। আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির, হে নবী তুমি উপদেশ দিতে থাকো, স্মরণ করাতে থাকো, জাক্কির জাক্কারি জাক্কির তাজকির মানে স্মরণ করানো, উপদেশ দেওয়া, দুটি অর্থ হয়, তুমি উপদেশ দিতে থাকো, স্মরণ করাতে থাকো, ফাইন না জিক্রা তান ফল মমিন, কারণ স্মরণ করালে বা উপদেশ দিলে উপদেশ মমিনদের উপকৃত করে, মমিনদেরকে উপকার করে বা মমিনদের জন্য লাভবান হয়, তাহলে ফল মমিন। ওমা খালাক তো জিন্নাওয়ালি ইনসা ইল্লা লিয়া, মমিনরা উপকৃত হয় আসলে সত্যি, কাফের যে উপকৃত হয় না, কিন্তু তারপর কাফের কাছে আল্লাহ পাকের হুজ্জত কায়েম করার জন্য যাতে ওর কাছে ওজোর না থাকে এ কথা না বলতে পারে, উঁচা জমিনওয়ালাও জানে ওই কথা না বলতে পারে, আল্লাহ আমাকে তো কেউ বলতে আসেনি, না বলতে হবে। তাহলে যেসব লোকদের সম্পর্কে দেখছেন যে এরা নাস্তিক, শুনবেই না কথা, তাও বলেন তাকে, আল্লাহ তো জানতেন যে ফেরাউন শুনবে না, জানতেন নাকি ফেরাউন শুনবে না, মানবে না, ডুবে ধ্বংস হবে, সবকিছু আল্লাহ জানতেন। তারপর আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম বলছেন যাও ফেরাউনের কাছে আর নরম ভাষায় কথা বলবে, হইতেও পারে, হতে পারে, কবুল করতে পারে। সুতরাং রেজাল্ট আগে আপনার হাতে নিলে হবে না, কে মানবে কে মানবে না, ওই রকমই মাদ্রাসা পড়া বিদাতি আছে, আগাছা এখানে আছে, আগে থেকে ঢুকে আছে, ও সহযোগীদের করতে চাইবে না, তারপর আত্মহংকার আছে, মাদ্রাসা পড়েছি না জানলো মনে করছে যে জানি বেশি, হয়তো মানবে না, কিন্তু আপনি হুজ্জত কায়েম করার জন্য কালকে আমাকে যাতে না বলতে পারেন, আমাদেরকে তো কি বলতে আসেনি, আমরা তহিদের কথা জানতাম না, এগুলো যে বিধাত, সুফিবাদ বিধাত, সুফি সর্বনাশ করেছে মুসলিম উম্মতের, সব কথা তো কি বলিনি আমাদেরকে, জানিয়ে দেন, জানিয়ে দেওয়ার পরে নেবে না, গ্রহণ করবে না, পানি অন্যদিকে করাই দেন, ইসলামের দাওয়াতকে অন্যদিকে করিয়ে দেন, যারা শুনবে তাদের দিয়ে করেন, তাদেরকে উপকৃত করেন, তারা হচ্ছে মোমেনিন, ফাইন নাজিক রাতান ফাউল মোমিন, উপদেশ মোমিনদের উপকারে আসে। আমার খালাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, যেন তারা আমার ইবাদত করে। তাহলে জিন এবং মানুষকে আল্লাহ এই শরীয়তের বিধিবিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, করণীয় বর্জনীয়, এসবের দায়িত্বভার দিয়েছেন, এ হচ্ছে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত মানে দুটি একটি কাজ নাই, শুধু নামাজ পড়ি না, আমি তো আল্লাহর ইবাদত করি, মাঝে মধ্যে নামাজ পড়ে আল্লাহ পাকের ইবাদত করি ভাই, যেমন আমাদের দেশের লোকেরা মাঝে মধ্যে নামাজ পড়লে নামাজ পড়ি, আসলে নামাজ পড়ে না সে, হ্যাঁ ব্যক্তি জীবনে দু চারটি কাজ করে, পারিবারিক জীবনে ইসলাম নেই, পর্দা নেই বাড়িতে, অর্থনীতিতে তার ইসলাম নেই, হারামে বিদাত, হারাম খাওয়াইটুক আছে, হারাম ব্যবসা করছে, হ্যাঁ মনে করে আমি মুসলমান ভালো না। আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন মানুষকে, অর্থাৎ আল্লাহ পাকের যে শরীয়তের বিধিবিধান আছে এই বিধিবিধানের দায়িত্বভার তাদের উপর চাপেছেন, তোমাদেরকে এই শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, হালাল হারাম জানতে হবে এবং তার মোতাবেক জীবনযাপন করতে হবে, করণীয় বর্জনীয় জানতে হবে, করণীয় করতে হবে, বর্জনীয় ছাড়তে হবে। এ হচ্ছে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাই আল্লাহ পাকের শরীয়তের আদেশ যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এটা আল্লাহ পাকের শরীয়তের আদেশ। তার মধ্যে এক শ্রেণীর জিন আল্লাহর ইবাদত করে না, আল্লাহ পাকের এই শরীয়তি বিধান যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা তারা করে না, তার বাস্তবায়ন করে না। এক শ্রেণীর মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহ পাকের ইবাদতবন্দী করে না, অবাধ্য, কিন্তু আল্লাহ পাকের শরীয়তের আদেশ বা আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষ জিন আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন মা উরিদ মিনহুম মিন রিজকিন, তাদের কাছ থেকে কোন রুজি রিজিক চাই না আমি, তাদের কাছ থেকে জীবিকা চাই না। তোমাদেরকে সৃষ্টি করে হে মানুষ জিন তোমাদের কাছ থেকে আমি রুজি রোজগার করে দাও, জীবিকার ব্যবস্থা করে দাও, আমাকে কিছু কর দাও, এটা আমি চাই না। মা উরিদ মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদ আন ইউতিমুন, আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে, তারা আমাকে আহার্য দান করবে। এখানে একটি কথা বলি যে আল্লাহ পাক রব্বুল একথা কেন বলেন যে তাদেরকে ইবাদত বন্দেগীর আদেশ করেছে আর তাদের কাছ থেকে রিজিকও চায় না, তাদের কাছ থেকে খেতেও চায় না। এই জন্য যে দুনিয়াতে দাস দাসীর একটা চাকন্যকরের ধারণা আছে, আছে না, দাস দাসের প্রথাতে নিয়ম হচ্ছে যে যে দাসের মনিব মালিক হয় দাস কি জন্য রাখে, 25-50টা দাস রেখেছে, কিন্তু দাসের যুগে কি জন্য রেখেছে যে তারা দৈনিক উপার্জন করে কি করবে, মালিক কে দেবে, না হলে দাস রাখতো না, দাস যদি উপার্জন করে না দেয় সেই দাসগুলিকে রাখবে, শাস্তি দেবে, পানিশমেন্ট দেবে। তো দাস দাসীর প্রথা এই সম্পর্কে তাদের একটা ধারণা ছিল, ওই ধারণা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা দুনিয়াতে যে চাকন্যকর রাখো, দাস দাসী রাখো, উদ্দেশ্য হচ্ছে যে আমার স্বার্থে কাজ করে দিতে হবে, আমাকে দৈনিক এত টাকা করে এনে দিতে হবে, না হলে রাখতেন না আপনি, ঠিক না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, তাদেরকে রিজিক দিচ্ছেন, দুনিয়াতে আবাদ করেছেন, বসবাসের আল্লাহ পাক কত সম্মানজনক অবস্থান দান করেছেন আল্লাহ পাক রব্বুল, তারপরে তাদের কাছ থেকে চান কি কিছু, দৈনিক এনে দিতে হবে। একজন কেউ যদি একটা একাম আদায় 2 বছরের জন্য, আর যদি ট্যাক্সি কোম্পানি হয় তাহলে দৈনিক 130 টাকা করে 150 টাকা দিতে হবে, তাই না দিলে রাখবে, রাখবে কখনো রাখবে না, দেখুন চিন্তা করেন তাহলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর 70 বছর 80 বছর 100 বছর কাউকে 500 বছর আগের উম্মতকে দুনিয়াতে রেখেছেন, মা উরিদ মিনহুম মিন রিজিক, তাদের কাছ থেকে কোনদিন রিজিক চাইনি, যে আর এনে দিতে হবে, জীবিকা এনে দিতে হবে, আমাকে খেতে দিতে হবে, এত টাকা করে দিতে হবে দৈনিক, আল্লাহ পাক চাননি। আল্লাহ পাক যদি যাকাতের হুকুম করে থাকেন সেটা মানুষেরই এক শ্রেণীর সমস্যার সমাধান, আর্থিক সমস্যার সমাধানের জন্য। তোমাদের মতো মানুষ রয়েছে, তোমার চেয়ে তো বুদ্ধিমান ছিল কিন্তু তা গরিব খেতে পাই না, তাদের সমস্যার সমাধান কে করবে, সুতরাং তোমাদের 100 টাকার মধ্যে বেশি নয় 2.5 টাকা মাত্র দাও, 10 মনে 20 মনে 1 মন মাত্র দাও। এইভাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যাকাত খরচ করেছেন আমাদের আত্মীয়, অনেকে বংশধরের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে, তারপরে আত্মীয় হোক আর না হোক মানুষ মানুষের, আমরা সব আদম সন্তান, সুতরাং আমাদের মানব জাতির যে আর্থিক সমস্যা রয়েছে সেই সব সমস্যার সমাধান করতে হবে, সেজন্য আল্লাহ ফাকর রব্বুল যাকাত খরচ করেছেন। কিন্তু আল্লাহ ফাকর রব্বুল তার স্বার্থে কিছুই চান না, না তোমাদের কাছ থেকে জীবিকা চাই, আর না তোমাদের কাছ থেকে আমি খেতে চাই, মানে আল্লাহ পাকে রিজিক দান করে থাকেন, তিনি সর্বশক্তিমান, তিনি মহাপরাক্রান্ত। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে ওই সব লোকদের জন্য যারা জালেম হয়েছে, জুলম অত্যাচার করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের ওপর জুলম করেছে, অথবা শির কুফুরি করে জুলম করেছে, কোন পাপ করে জুলম করেছে, 3 রকমের জুলমের আগে বলা হয়েছে, জানুবান মিসলা জানুবি আসহাবহিম, তাদের প্রাপ্য রয়েছে তাদের বিগত সাথী সঙ্গীদের প্রাপ্যের মতোই। জানুব মানে এখানে ভাব অর্থ হচ্ছে প্রাপ্য, শাব্দিক অর্থ জানুবের হচ্ছে বালতি, যে কুয়া থেকে পানি উঠানো হয় বালতিতে করে, এই বড় বালতিকে জানুব বলা হয় আরবি ভাষায়। তো বালতি প্রাচীন যুগে বালতির নিয়ম ছিল যে কূপে বা কুয়াতে বালতি রাখা আছে, গ্রামের লোকেরা যাচ্ছে পালা করে বালতি নিবে, একটি বালতি আছে, একজন নিল তারপরে দু চার দশ বালতি যা নেওয়ার পানি নিল, তারপর আরেকজনকে দিতে হবে, যে আগে থেকে লাইন লাগিয়ে আছে তার আগে পাবে। এইভাবে পালাক্রমে বালতি কিন্তু ফিরে ফিরে আসছে। এই যে পালাক্রমে আসছে, তাহলে এই বালতি থেকে বালতি কি হয় পালাক্রমে আসে, এই জন্য এই জানুবের আরেকটি অর্থ দূরের অর্থ হইল পালা। আর যেটা মানুষের পালা হয় সেটা মানুষের প্রাপ্য, দশজন আছেন আপনার গ্রামে আর দশজন একটা বালতি ব্যবহার করবেন, তাহলে আপনার প্রাপ্য হচ্ছে দশজনের মধ্যে দশ ভাগের মধ্যে এক ভাগ। এই যে আপনার একটা ভাগ পালাটা, এটা আপনার প্রাপ্য হইল, আপনার প্রাপ্য, আমার প্রাপ্য ভাই, আমি দৈনিক একবার করে পানি নিয়ে যাই, আমার প্রাপ্য দেন, আমাকে বালতিতে দেন, এই যে প্রাপ্য। এই জন্য একটু দূরে গিয়ে অর্থটা করা হয়েছে জালুম, মানে এখানে প্রাপ্যের অর্থ, তার অধিকার হক। আল্লাহ বলছে ফাইনাল লিল্লাযিনা যালামু, যারা জালিম জুলম অত্যাচার করে পাপ করে তাদের প্রাপ্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে, মিসলা জানুবি আসহাবিহিম, তাদের সাথী সঙ্গী অন্য পাপিষ্ঠদের যেমন প্রাপ্য ছিল, ফেরাউনের প্রাপ্য যেমন ছিল, আবু জাহাল আবু লাহাবের ওইরকম প্রাপ্য হয়েছে, যেমন নূহ আলাইহিস সালামের জালেম জাতির প্রাপ্য ছিল, আদ সম্প্রদায় আর সামুদ সম্প্রদায়ের প্রাপ্য ছিল, লূত আলাইহিস সালামের পাপিষ্ঠ জাতির যেমন প্রাপ্য ছিল আল্লাহর আজাম, তেমনি এদের জন্য এই সব জালেম মক্কার মুশরিক জালেম কিয়ামত পর্যন্ত যত জালেম পাপিষ্ঠ আছে তাদেরও প্রাপ্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ফালায়াস্তা জেলুন, সুতরাং তারা এই প্রাপ্য পেতে তাড়াহুড়া যেন না করে। আর মক্কার কাফেররা বলতো, হে নবী মোহাম্মদ, তুমি যে বলছো যে তোমাকে না মানলে নাকি আমরা ধ্বংস হয়ে যাবো, আল্লাহ পাখের আজা আসবে কোথায় গো, এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর তেরো বছর তো হয়ে গেল, একটা মজাক করত। আল্লাহ বলছেন ফালায়াস্তা জেলুন, আছে প্রাপ্য আগের জাতির মতো, এদেরও প্রাপ্য আছে আল্লাহর পক্ষ থেকে, তারা যেন তাড়াহুড়া না করে, জলদি না করে। সুতরাং সর্বনাশ রয়েছে, ওয়াইল দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, লিল্লাযিনা ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে, কোন দিন মিন ইয়াউমিহিম, সেই দিনে, আল্লাযি ইউআদুন, যেই দিনে তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে, কোন দিন সেটি, কিয়ামতের দিন, সেই দিন হচ্ছে বিচার দিবস। দুনিয়াতে যদি বিচার নাও হয় কুফুরির ওপর নেতৃত্ব করে দুনিয়া থেকে খুব আমোদ ফুর্তির সাথে চলে গেলে, কিন্তু সেই দিন দুর্ভোগ আছেই আছে, সেই দিন সর্বনাশ হবে হবে, যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন যে বিচার দিবস বলি, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, যেদিন আল্লাহ পাক হাসরের দিন সব সবকে জমা করবেন, আর সেখানে আল্লাহর সামনে সবাই গোলাম হয়ে হাজির হবে, কি রাজা ধীরাজা আর শাসক আর পুঁজিপতি সবাই সেখানে আল্লাহর গোলাম হয়ে হাজির হবে, সেদিন সবাইকে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে বদলা নাও পেতে পারেন, আপনার নামাজের বদলা এখনই চাইবেন, আপনি আপনার দিনের খেদমত করেছেন তার বদলা এখনই চাইবেন, এটা কর্মজগৎ, এটা প্রতিফল জগৎ নয় যে আপনাকে পুরোপুরি আল্লাহ বদলা দিয়ে দিবেন, আল্লাহ পাক এখানে কর্ম করতে বলেছেন। কিন্তু যখন মত হয়ে যায়, মতের পরে প্রতিদান জগৎ শুরু হবে, কবরের জীবন থেকে আর বিশেষ করে কিয়ামতের দিন সবচেয়ে বড় প্রতিদান জগৎ, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিল ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও নেক আমলের তৌফিক দান করেন, আর কবরের জীবনে আল্লাহ পাক যেন সুখী করেন, ইমানের অবস্থায় যেন আমাদেরকে মত দান করেন, আর হিসাবের দিনে আল্লাহ পাক যেন আমাদেরকে পাস করান, সম্মানিত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাইয়েরা অশান্তিতে রয়েছেন কোন দিক থেকে, আল্লাহ পাক তাদের অশান্তি যেন দূর করে দেন। যেসব ভাই বোন মমেন মমেনাত গুনাহে লিপ্ত রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তওবা করে সংশোধন করার তৌফিক দান করেন। যেসব মমেন মমেনাত ইন্তেকাল করেছেন তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবরের জীবনকে সুখী করেন। যারা অসুস্থ রয়েছেন তাদের আল্লাহ ব্যাধি দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখেরাতেও সুখী করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين